السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা। ইয়া আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে কোরআনে কারীম দিয়ে হিদায়াত দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রতি এই কোরআনে কারীম নাযিল হয়েছে। আজকে তাফসীর হবে সূরা ইয়াসিনের ইনশাআল্লাহ তাআলা। এই রমজানের পরে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাক যেন রমজানকে আমাদের জন্য মোবারক করেন, আল্লাহ আমাদের রমজানের আমল যেন কবুল করেন, আমাদের ঈদ আরো সব নেক আমল আল্লাহ পাক যেন কবুল করেন এবং আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। আর যে ঈমান আমলে আমাদের উন্নতি হয়েছে আল্লাহ পাক সেটাকে বহাল রাখার, কায়েম রাখার তৌফিক দান করেন। রমজানের পরে ভাবছিলাম যে প্রথম দিনে হয়তো আপনাদের এখানে সংখ্যা কম হবে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের আগ্রহের জন্য আল্লাহকে শুকরিয়া আদায় করি এবং আপনাদেরও শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আপনাদের জাযায় খায়র দান করেন। এজন্য আজকে একটু লেট করে আসা, যে হয়তো আপনারা একটু প্রথম দিনে বিলম্ব করে আসবেন, তবে আমরা ইনশাআল্লাহ তাআলা একটা থেকে সোয়া একটার মধ্যে আগামী সপ্তাহ থেকে আমাদের প্রোগ্রাম শুরু করে দেব। সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিনের তাফসীর শুরু করার আগে সূরা ইয়াসিন সম্পর্কে কিছু বিশেষ ফজিলত আছে কিনা, আর এই মর্মে যেই হাদিসগুলি রয়েছে সেগুলির অবস্থা কি, এটা জানা জরুরি। কারণ সূরা ইয়াসিনের প্রতি আমাদের দেশে বেশ কিছু আমল রয়েছে কিছু জালজয়ী হাদিসের ভিত্তিতে। বরং সূরা ইয়াসিন আমাদের দেশের এক শ্রেণীর মানুষের বিশেষ ওজিফা, বুঝেন তো ওজিফা, তাই না? ওজিফার যে চটি কিতাবগুলি রয়েছে বানানো মানুষের মন গড়া, তাতে অনেক বিদাতি দোয়া মন গড়া বানানোর সাথে কিছু জালজয়ী হাদিসের ভিত্তিতে দু চার পাঁচটা সুরাও রয়েছে, যেমন সূরা ওয়াকেয়া, সূরা রহমান, সূরা ইয়াসিন ইত্যাদি। এগুলি রয়েছে যেগুলিকে আমাদের দেশের মানুষরা ওজিফা বলে থাকে। ওজিফানে সকাল বিকাল পড়বে আর ওর মাধ্যমে বালা মুসিবত দূর হবে আর মনের কামনা বাসনা পূরণ হবে। তার মধ্যে বেশ কিছু বিদাতি কাল্পনিক দুরুদ রয়েছে মন গড়া, যাতে অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে, আরো কিছু জিনিস রয়েছে। তো তার একটি হচ্ছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন সম্পর্কে আমাদের জালজয়ীফের যে সিলসিলা চলছে মঙ্গলবার এসা পরে, তাতে আলোচনা করা হয়েছে কয়েক মাস আগে। অধিকাংশ ভাইরা জুমার দিনে যারা আসেন তারা ওই অনুষ্ঠানে আসতে পারেন না, সেই জন্য আবার ওই হাদিসগুলি সংক্ষেপে শুনিয়ে দিচ্ছি যে হাদিসগুলি সূরা ইয়াসিন সম্পর্কে বলা হয়। সূরা ইয়াসিন সম্পর্কে একটি কথা আমাদের দেশে মশহুর, যে মৃত ব্যক্তি অথবা মুমূর্ষু ব্যক্তি, হ্যাঁ, যে এখন মরমর অবস্থা শেষ অবস্থা, তার সামনে সূরা ইয়াসিন পাঠ করা, এই আমলটি আমাদের দেশে রয়েছে, আছে না? এই মর্মে একটি হাদিস শুনেন, মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম বা ইকরাউ আলা মাউতাকুম ইয়াসিন, দুই ভাবে হয়তো হাদিস রয়েছে। মুসনাদ আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ, মুস্তাদরাক হাকিমে, ইবনে হিব্বান এই হাদিসটি রয়েছে, যে তোমরা তোমাদের মৃত ব্যক্তি, মাউতাকুম মানে মৃত ব্যক্তি, আর একটি অর্থ হচ্ছে মাউতাকুম মানে যারা এখন মৃত্যু মুখে পতিত হতে যাচ্ছে, মুমূর্ষু ব্যক্তি, যারা এখনো মরেনি কিন্তু মরতে যাচ্ছে, তাকেও মাউতা বলা হয়। মাইয়েতের যে মা বা বহু বচন হচ্ছে মাউতা। তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের উপর সূরা ইয়াসিন পাঠ করো। এই হাদিসটি সম্পর্কে মুহাদ্দিসিনেকে আমরা তার সনদ গবেষণা করে বলেছেন যে হাদিসটি জয়ীফ। তার মধ্যে সর্বশেষ মুহাদ্দিস এই জামানার আল্লামা আসিফ আলবানী রহমতুল্লাহ আলাইহি, তার কয়েকটি কিতাবে, তার মধ্যে একটি হচ্ছে জয়ীফ জাল হাদিস সিরিজ, যেটার বাংলা অনুবাদ ঢাকা থেকে হচ্ছে বর্তমানে, কয়েক খণ্ড হয়েছে, তাতেও তিনি উল্লেখ করেছেন। আর তার জাইফুল জামে আল জামে সগীর যে ইমাম সুয়ুতির ওতে সহিহ হাদিস রয়েছে, জাল জঈফ রয়েছে। তো ওর মধ্যে সহিহ এবং জঈফকে তিনি পৃথক পৃথক খণ্ডে করেছেন, তাতেও হাদিস নম্বর 1072 তিনি উল্লেখ করেছেন। আর জাল জঈফ সিরিজের 5861 নম্বর হাদিস, তাহলে জাল সিলসিলা জঈফা বা মজুয়া, সেটা যদি কেউ পড়তে পারে আরবিতে অথবা বাংলা অনুবাদ হয়ে থাকে, উর্দুতে সম্ভবত হচ্ছে, 5861 নম্বর হাদিস, তাতে আছে যে এই হাদিসটি জঈফ, মানে নির্ভরযোগ্য নয়, হাদিসের ওপর আমল করা যাবে না, নবী সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। যেমন দুনিয়ার কোন সংবাদের ক্ষেত্রে কোন পত্র পত্রিকা যদি ছাপে তো চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না যদি সেটা বিশ্বস্ত সূত্রে প্রমাণিত না হয়। এমনিতে অনেক কথাই সমাজে উড়ে, কোন ব্যক্তি সম্পর্কে, কোন সরকার সম্পর্কে, কোন দল সম্পর্কে, কোন দেশ সম্পর্কে, কিন্তু কথা অনেক সময় সত্য নয় যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত সূত্রে তা প্রমাণিত না হয়। মানুষের ক্ষেত্রে, এমনি মানুষের ক্ষেত্রে যদি বিশ্বস্ত সূত্রে কোনো কথা প্রমাণ না হইলে আপনার কাছে সেটা সাব্যস্ত নয়, তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো কথা যদি কেউ পেশ করে আর তা বিশ্বস্ত সূত্রে প্রমাণিত না হয়, তাহলে সেটা যদি মেনে নেন তো যেটা শরীয়ত নয়, দিন নয়, সেটা দিনে পরিণত হবে। কত বড় অপরাধ করলেন, আমার কথা বিশ্বস্তরে প্রমাণিত হল না, আপনি বলে দিলেন হয়তো, অথচ নাই, তাহলে একটা ব্যক্তির উপরে জুলুম করলেন, আপনি ব্যক্তি সম্পর্কে ভুল তথ্য দিলেন, এইরকম অন্যদের ক্ষেত্রে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি এমন কোন কথা বলেন যে নবী সাল্লাম বলেছেন তোমাদের মুমংস ব্যক্তিদের সামনে তোমরা সূরা ইয়াসিন পড়ো, অথচ এটা নবী সাল্লাম থেকে প্রমাণিত নয়, তাহলে যেটা শরীয়ত ছিল না, ইসলামের হুকুম বিধান ছিল না, সেটাকে ইসলামের মধ্যে ঢুকিয়ে দিলেন, আর এটা আল্লাহ প্রদত্ত বিধান না, আল্লাহ প্রদত্ত বিধানে কোনো কিছু ঢুকিয়ে দেওয়া হচ্ছে বড়ই কাবিরা গুনাহ, শরীয়ত রচনা করা, যেটা আল্লাহ পাকের হক, এটা এক ধরনের শিরক বা কুফরি। এইভাবে বিগত ধর্মগুলি, ইহুদি খ্রিস্টানদের ধর্ম, তাওরাত ইঞ্জিল বিকৃত হয়েছে, যেটা ধর্ম না সেটা ধর্ম বানিয়েছে, আর যেটা ধর্ম তাওরাত ইঞ্জিলে অরিজিনাল ছিল সেটাকে কাটছাট করে বের করেছে, এইভাবে তাদের ধর্ম একেবারে বিকৃত হয়ে গেছে। এই হাদিস জঈফ কেন? সংক্ষেপে এই হাদিসের একজন বর্ণনাকারী হচ্ছেন আবু উসমান, আবু উসমান মাকের বিন ইয়াসার, আবু উসমান তার বাবা থেকে, আর তার বাবা বর্ণনা করছেন মাকের বিন ইয়াসার থেকে। এই ব্যক্তি সম্পর্কে ইমাম আলী ইবনুল মদিনী, এটা আজকের যুগের কথা নয় যে আলবানির কথা, মানে 1400 বছর পর, 1200 বছর পর, 1300 বছর পরে কে বলছেন, এটা নবী সাল্লামের 2500 বছর পরের কথা নয়, বরং আলী ইবনুল মদিনী রহমতুল্লাহ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির শিক্ষক ওস্তাদ, ইমাম বুখারী রহমতুল্লাহ শিক্ষক, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় শতাব্দীর কথা। সেই জামানায় এ বর্ণনাকারী সম্পর্কে তিনি বলছেন যে এই লোকটি হচ্ছে মজহুল, মানে অজ্ঞাত পরিচয়, অজানা ব্যক্তি, অজানা ব্যক্তি, যাকে জানেন না, ভালো লোক না মন্দ লোক, মিথ্যুক না সত্যবাদী, তার আমল ঠিক আছে না ঠিক নেই, সে ইসলাম সম্পর্কে ইখলাস আন্তরিকতা রাখে না, সে হয়তো বিদাতি, ইসলামের নামে বিধর্মিতা ঢোকাতে চায়, ইসলামকে ধ্বংস করতে চায়, বাতিল কথা ঢুকিয়ে, যার সম্পর্কে জানা নাই, এইরকমই তার বাবা, তার বাবা তাবির যুগের লোক, আর সে হচ্ছে তাবা তাবির যুগের লোক, অকাজা আবু হয়, এমনকি তার বাবাও অজ্ঞাত পরিচয় লোক। আবু উসমান, উসমানের বাবা, উসমানের বাপ কে, ব্যক্তি অজ্ঞাত পরিচয় হতে পারে, অথবা অনেক সময় ব্যক্তি হতে জানা উসমানের বাপ অমুক, যেমন জানা মোহাম্মদের বাপ অমুক, মুস্তাকিম মোহাম্মদের বাপ, কিন্তু মুস্তাকিম লোকটাকে ওর গুণাবলী সম্পর্কে জানেন যে লোকটা ভালো না বন্ধু। তো মজহুল দুই রকম হতে পারে, মজহুরুল আইন হতে পারে, মজহুরুল হাল হতে পারে, মহাদেশেন্দ্রের ভাষায় যেগুলোতে আর লম্বা ঢোকার হয়তো সময় নেই। তাহলে এই হাদিসটি জঈফ দুর্বল। দ্বিতীয় যে হাদিসটি পেশ করা হয় সূরা ইয়াসিনের অজিফা সম্পর্কে, সেটা হচ্ছে লেকুল শাইইন কালবুন ওয়া কালবুল কোরআন ইয়াসিন, প্রত্যেক বস্তুর বা ব্যক্তির সৃষ্টির, প্রত্যেক সৃষ্টির হৃদয় থাকে, হাড় থাকে, কলব থাকে, আর কোরআনের কলব, কোরআনের হৃদয় হচ্ছে সূরা ইয়াসিন। এই হাদিসটিও শুধু জঈফ নয়, বরং এই হাদিস হচ্ছে মওযু, আল্লামা নাসির আল-আলবানী রহমাতুল্লাহ আলাইহি আগের যুগের আইম্মাই কেরামদের কথাগুলি উল্লেখ করার পরে কেন মজু, তারপরে তিনি বলছেন যে এ হাদিসটি মজু। এই না যে নিজে থেকে তারা সূর্যদশ বছর পর নিজের পক্ষ থেকে বলছেন, বরং আগের আইম্মাই কেরামদের কথাগুলি উক্তিগুলি এই হাদিস এবং এই হাদিসের বর্ণনাকারী সম্পর্কে আলোচনা করার পরে বলছেন এই হাদিসটি হচ্ছে মজু। মজু মানে ওয়াজা, ইয়াজ মানে বানানো, কোন জিনিস যখন বানানো হয় তোকে ওয়াজা ইয়াজা বলা হয়। মওযু মানে যেটি গড়া, তৈরি করা। তাহলে কোন এক বর্ণনাকারী নবী সাল্লামের পরে সাহাবাইকেরামরা এর থেকে মুক্ত, এমনকি অধিকাংশ তাবেইন মুক্ত। তাবেইনদের জামানে তেমন শিরক বিদাত শুরু হয়নি, অল্প স্বল্প বিদাত, খারেজিদের বিদাত আর শিয়াদের বিদাত, দুই বিদাতের সূত্রপাত হয়েছিল। কিন্তু পরবর্তীকালে বহু মিথ্যাবাদী এ মুসলিম উম্মায় ঢুকে পড়ে, তার মধ্যে ইবনে সাবা ইহুদি, ইহুদি আবদুল্লাহ ইবনে সাবা নিজের নাম আবদুল্লাহ রাখলো, কলেমা পড়ল, আর ইসলাম সম্পর্কে আলে বাইত সম্পর্কে কুফরি শিরকি কথা বলতে লাগলো। আলী খোদা, এই যে আলী খোদা, ইয়া আলী, কাঠ লকড়ি উঠাবার সময়, ভারী বোঝা উঠাবার সময়, এটাও ইবনে সাবা ইহুদির শিক্ষায়, এটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাহেব শিক্ষা নয়, এটা আবু বকর উমর ওসমান এমনকি আলী রাদিয়াল্লাহ তাআলার শিক্ষা নয়। কারণ আলী রাদিয়াল্লাহ তাআলা যখন দেখলেন যে এইরকম লোক আমার জীবদ্দশায় ইয়া আলী বা আলী খোদা বলতে শুরু করেছে, আলী হচ্ছে এলা, তখন তাদেরকে একটা গর্ত খনন করিয়ে তাতে ফেলে জ্বালিয়েছে আগুন দিয়ে। তার শুধু এই মশলাটি জানা ছিল না যে আগুন দিয়ে শাস্তি দিতে হয় না, এই জন্য জ্বালিয়েছিলেন, না হলে হয়তো হত্যা করতেন। পরে জানতে পেরেছিলেন তিনি এই বিষয়ের জন্য সাহাবীর কাছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগুন দিয়ে কোন সৃষ্টিকে জ্বালাতে নিষেধ করেছেন। তাহলে কত তার ক্রোধ হয়েছিল এই অভিশপ্তদের ওপর, মুশরিকদের ওপর, যারা আলীকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদা বা ইলাহ বা মাবুদ, তার মধ্যে খোদাই ক্ষমতা, ইলাহি ক্ষমতা আছে, এই কুফরি বিশ্বাস ইহুদিদের পক্ষ থেকে এসেছিল আর মুনাফিকরা গ্রহণ করেছিল, তাদেরকে আগুনে ফেলে জ্বালিয়েছিল। তো এই হাদিসটি জাল হাদিস, যে হাদিসটি তো রয়েছে লেকুল্লে শাইন কালবন ও কালবন ও কালবুল কোরআন ইয়াসিন, আর যে ব্যক্তি সুরে ইয়াসিন পড়বে কথা বল্লাহ হাতে রাত আল কোরআন আশ্রমার রাত, আরো অতিরিক্ত আছে, যদি কেউ সুরা ইয়াসিন পড়ে তাহলে সুরা ইয়াসিন পড়লে কোরআন দশ খতমের সমান নাকি বলে কত কথা বল্লাহ বেতেরাতে হাতে রাত আল কোরআনে আশ্রমার রাত, দশ খতমের সমান নেকি পাবে সুরা ইয়াসিন পড়লে। তাহলে খতম আর করবে কেন? আর এই বিদাতি মোল্লারা যারা বাড়ি বাড়ি মিরিতের নামে খতম আর বক্সে বাড়াই, আর তাদের ব্যবসাতে ছোট করলে, আমি যখন আট বছর দশ বছর আমার ছেলে আবদুল্লাহের বয়সের, তখন ওই মৌলী সাহেবদের সাথে গ্রামের মোল্লাদের সাথে দু চারটা কোরআন খানিতে গিয়েছি, বিশেষ করে রমজান মাসে, আমরা শুধু খাওয়া দাওয়া পেতাম, আর সেই যুগে দশ টাকা দিলে আমাদের খুশির শেষ থাকতো না। আজকে থেকে চল্লিশ বছর আগে দশ টাকা পাওয়া মানে যেমন তোর কথা নেই, অনেক টাকা দাম, পাঁচ টাকা মাঝে মাঝে পেতাম, খুব ম্যাক্সিমাম দশ টাকা। আর যে বড় হুজুর ছিল আমাদের ওখানে, তার কিছুই ছিল না, সে এখন পঞ্চাশ ষাট বিঘা জমির মালিক, এই করে বাকি টাকা সবগুলি আল্লাহর হস্তে যেগুলি দান করে ওই মৃত পরিবারের লোকেরা সবগুলি তার পকেটে যায়। তো এই যে ব্যবসা, এই ব্যবসাতে কি করে, বিকালবেলা এসে ওই হুজুর আসব, সকাল থেকে আমরা পড়ছি কোরআন তেলাওয়াত চলছে চলছে, দুপুরে একবার খাওয়া দাওয়া হলো, হয়তো নাস্তা পানি হইলো, বিকেলে আসর পরে সে আসলো খাওয়া দাওয়া করলো, আর তারপরে ওই মাওলানা সাহেব জিজ্ঞেস করলো কতটা তোমার হলো, কতটা তোমার হলো, আপনার কতটা হইলো, সবকে জিজ্ঞাসা করে দেখলো সে সবারই দুই পারা তিন পারা চার পারা করে বাকি। তখন বলে আচ্ছা এক কাজ করো, এই তিন তিন কোল পড়ে নাও, সেরা অ্যাসেন্ট পড়ে নাও, এগুলি এগুলি হলো তদবির, এগুলি ওই জাল মিথ্যা কথার উপর নির্ভরশীল। তারপরে মাইয়াতকে মাইয়াতের নিজের আমল থাক না থাক কোরআন পড়ে জান্নাতে ঠেলে দেওয়া, এগুলি মানুষের মন গড়া কথা, নিজের ইমান এবং আমল দিয়ে জান্নাতের রাস্তাকে সুগম করতে হবে। তো যাই হোক, বলছিলাম যে এই কোরআনের কলব, আর কোরআনের কলব হচ্ছে সুরা ইয়াসিন, আর সুরা ইয়াসিন পড়লে দশ খতমের নাকি পাওয়া যায়। এই হাদিস হচ্ছে জাল হাদিস, এই হাদিস তিরমিজিতেও আছে, দারমিতেও আছে। এ হাদিস কেন জাল, সংক্ষেপে কথা অনেক আছে, কারণ তফসিরের দিকে যেতে হবে। এ হাদিসের সনদে একজন বর্ণনাকারী রয়েছে, তার নাম হচ্ছে মুকাতিল বিন সুলাইমান। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলী বলছেন যে কুলতু, আমি বলছি আজাহের আন্নাহু মুকাতিল বিন সুলাইমান, তাহলে এটা কোনো নতুন কথা না। ইমাম যাহাবী, ইমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহ বুলুগুল মারামের যে লেখক অসংকলন, তার ওস্তাদ, তার আগের যুগের সপ্তম অষ্টম শতাব্দীর, তো এই এই ওই যুগের ইমাম যাহাবি তার আগের আইম্মা কেরামদের বক্তব্য নকল করার পরে বলছেন যে এই হাদিসের সনদে যে মুকাতিল রয়েছে সে ইবনে সুলাইমান, সুলাইমানের সন্তান মুকাতিল, আর মুকাতিল বিন সুলাইমান সম্পর্কে ইমাম আবু হাতিম, যে ইমাম বুখারীর জামানার তার আগের জামানার লোক আব্দুর রহমান বিন হাতিম, তার বাবাও বড় মহাদ্দেশ, আর তিনি আব্দুর রহমান, তিনিও ইবনে আবি হাতিম, বলছেন যে এই লোকটি কি ছিল, কাজ্জাবুন, মিথ্যুক ছিল, জাল হাদিস গড়ত। মহাদ্দেশরা যাকে মিথ্যুক বলেছেন তার মানে সেই ব্যক্তি জাল হাদিস গড়েছে, এই জন্য তার হাদিস হচ্ছে মওজু মওজু। আর হাদিস যদি মুনকার বাতিল বলে থাকেন একটু হালকা করেছেন, জাল মওজু বলেননি, বরং বলেছেন যে বাতিলুন বা মুনকারুন, আপত্তিকর বা বাতিল, একটু সামান্য শব্দের পার্থক্য করেছেন, এই জন্য যে ওই ব্যক্তি হয়তো হাদিসের রসুলে মিথ্যা কথা বলেনি, কিন্তু দুনিয়ার আদান প্রদানে ব্যবসা বাণিজ্যে মানুষের সাথে চলাফেরাতে মিথ্যা কথা বলত। যখন দুনিয়ার চলাফেরাতে মিথ্যা বলতে পেরেছে তাহলে তার ক্ষেত্রে আশঙ্কা আছে যে রসুলের হাদিসেও মিথ্যা বলতে পারে, এই জন্য তার হাদিস তারা গ্রহণ করেননি। এইভাবে সতর্কতা অবলম্বন করেছেন হাদিসের হেফাজতে আইমান মহাদ্দেসিন। সুতরাং বুঝতে পারলেন যে ইয়াস সূরা ইয়াসিনের ফজিলতে এমন কোন সহিহ হাদিস নেই, এই জন্য তাফসীর ইবনে কাসিরে ওই হাদিসগুলিকে কোনোটাকে সাব্যস্ত রাখেননি, হয় জাল আর নয় জয়ীব, যেমন জানলেন এই দুই তিন রকম যে হাদিসের বিষয়গুলি উল্লেখ করলাম সূরা ইয়াসিন সম্পর্কে। তাহলে ইয়াসিন সূরা ওই রকমই যেমন অন্য অন্য সূরা কোরআনে কারিমের, ইয়াসিন সূরা ওই রকমই যেমন অন্য অন্য কোরআনে কারিমের সূরা, সূরা বাকারা যেমন, সূরা আলে ইমরান যেমন, সূরা নিসা যেমন, সূরা তালাক যেমন, সূরা হাসর যেমন, তেমনই সূরা একটা ইয়াসিন। বিশেষ সূরা ইয়াসিন ফজিলত এই মর্মে কোন একটি হাদিস সহি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন ইয়াসিন, এই দুটো অক্ষর দিয়ে, ইয়া এবং সিন দিয়ে ইয়াসিন। এই ইয়াসিনের কোনো মানে আছে না নেই এই মর্মে তাফসীরকারদের ইখতিলাফ, মানে দ্বিমত আছে। একদল বলছে যে ইয়াসিন, ইয়াসিন থেকে বিশেষ কিছু উদ্দেশ্য করা হয়েছে, ঠিক আছে উদ্দেশ্য করা হয়েছে, কি করা হয়েছে তারা বলছে যে হ্যাঁ কি উদ্দেশ্য করা হয়েছে আমরা বলতে পারি, এটা কোরআনের নাম একদল বলছে, অথবা এটা হচ্ছে এই সূরার নাম ইয়াসিন, মানে এই সূরা হচ্ছে আজ ইয়াসিন, মানে এই সূরা হচ্ছে ইয়াসিন, এটা এই সূরার নাম। আর একদল বলছে না না এটা হচ্ছে মোহাম্মদ সাল্লামের নাম, এটা শুনেছেন দেশে না, যে নবী সাল্লাম একটি নাম হচ্ছে ইয়াসিন, আর বিদাতি ওয়াজিফার কিতাবগুলিতে আছে নবীর মেলাগুলির নামের মধ্যে ইয়াসিন একটা নাম আছে, মিথ্যা কথা, ভিত্তিহীন কথা, কোন দলিল নেই। এইভাবে যারা বলেছে তাদের কথা কোন দলিলের ভিত্তিতে নয়, কল্পনা জল্পনা মাত্র, যেটা কোরআনের নাম বা সূরার নাম বা নবীর নাম ইত্যাদি। আরেক দল বলছেন যে ইয়াসিন হচ্ছে হুরুফে মুকাত্তা, মানে বিচ্ছিন্ন হুরুফ, যেমন অন্যান্য বেশ কিছু সুরায় বিচ্ছিন্ন হুরুফ আছে, যেমন সূরা বাকারায় আলিফ লাম মিম, হ্যাঁ আলিফ লাম রা, অন্য সুরায় রয়েছে হা মিম, হ্যাঁ আছে না, হ্যাঁ কাফ হা ইয়া আইন সাদ, আর কোন সুরাতে একটি শব্দ যেমন সাদ, হ্যাঁ তারপরে সুরায় কাফ কাফ আল কোরআনুল মাজিদ, কোনটাতে দুটি শব্দ দুটি অক্ষর যেমন ইয়াসিন দুটি অক্ষর, এইভাবে যে বিচ্ছিন্ন অক্ষরগুলি রয়েছে এগুলির দ্বারা কাফেরদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে ইয়াসিন এই ধরনের অক্ষর দিয়ে কোরআনে কারীম আল্লাহ পাকের বাণী আল্লাহ নাজিল করেছেন, তোমরা যদি এটাকে আল্লাহর বাণী হিসাবে না মানো তাহলে এইরকম কিছু আয়াত বা সূরা নিয়ে এসো আর এই কোরআনের মোকাবেলা করে এই চ্যালেঞ্জ গ্রহণ করো, যদি করতে পারো এইরকম অলঙ্কারপূর্ণ আর আবর্থপূর্ণ বাণী তৈরি করতে পারো, কথা তৈরি করে রচনা করতে পারো, তাহলে মানা যেতে পারে যে ঠিক আছে এটা মোহাম্মদ রচিত, বা মোহাম্মদ সাল্লামকে কেউ কোনো মানুষ শিখিয়েছে, তার কোনো ওস্তাদ আছে, জিন শয়তানি শিখিয়েছে, অথবা মানুষে কেউ শিখিয়েছে, এটা আল্লাহর বাণী কালামুল্লাহ নয় যে আল্লাহ মাহফুজ থেকে নাযিল হয়েছে, তাহলে তোমাদের কথা চলবে। এই চ্যালেঞ্জ আল্লাহ পাক কোরআনের কয়েকটি আয়াতে করেছেন, কয়েকটি আয়াত আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, কোরআন নিয়ে এসো এরকম, না হলে সুরা নিয়ে এসো, না হলে আয়াত নিয়ে এসো, তিনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। এর মোকাবেলায় কাফেররা সবাই নীরব থেকেছে, বড় অনেক সময় স্বীকার করেছে যে এটা আমাদের পক্ষে সম্ভব নাই, তখন সম্ভব নাই তাহলে এটা কালামুল্লাহ আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের বাণী, তখন তোমরা মেনে নাও, এর প্রতি ইমান নিয়েছো, এবং যার প্রতি নাজল হয়েছে আল্লাহ বলছেন তার প্রতি ইমান নিয়েছো, আর যে আল্লাহ পাক নাজল করেছেন তার প্রতি ইমান নিয়েছো, তাহলে মুসলিম, যে ব্যক্তি আল্লাহ পাক যিনি নাজিল করেছেন কোরআন তার প্রতি মানি আসলো, যার প্রতি নাজিল হয়েছে রাসূলের প্রতি নাজিল হয়েছে তার প্রতি মানি আসলো, যেই বিষয়টি নাজিল হয়েছে যাতে তাতে যা কিছু রয়েছে তার প্রতি মানি আসলো, সেই ব্যক্তি তো মুসলিম, আল্লাহর প্রতি মানি আসলো, রাসূলের প্রতি মানি আসলো, কোরআন কারীমের প্রতি ঈমান নিয়ে আসলো এবং তার বাস্তবায়ন করলো। যখন ঈমান নিয়ে আসলো মানে বিশ্বাস করলো, তার মানে তার মোতাবেক আমল করবে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, আল্লাহ পাক কসম করছেন শপথ, আমি প্রজ্ঞাপূর্ণ হিকমত ভরা কোরআনের শপথ করি। ওয়াল কোরআনিল হাকীম, ওয়াও এটা হরফে জার কসম শপথের জন্য, এই জন্য ওয়াল কোরআনে জের হয়েছে। ওয়াও যদি আতেফা হইত এবং এর অর্থ হইত তাহলে ওয়াল কোরআন হইত, নো জম্মা হইত। হ্যাঁ, ওয়াল কোরআনিল হাকীম, আমি আল্লাহ হেকমতপূর্ণ কোরআনের শপথ করছি, আল্লাহ পাক কোরআনের শপথ করেছেন, তাহলে কোরআনে করিমের আল্লাহ কসম করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী কোরআনে করিম, এই কোরআনে করিম আল্লাহ পাক শপথ করেছেন। শপথ করে কোন বিষয়টি আল্লাহ উল্লেখ করতে চাইছেন? নবীর রেসালাতের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাসূল হওয়ার কথা, ইন্নাকা লামিনাল মুরসালিন, এটা হচ্ছে মাকসাম আলাইহি, যার জন্য কসম করা হয়েছে বা যার উপর কসম করা হয়েছে, যে নিশ্চয় হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি রাসূল গণের অন্তর্ভুক্ত, লামিনাল মুরসালিন, মুরসাল এক বচন আর মুরসালিন বা মুরসালুন বহু বচন, আমাদের দেশের মানুষরা মুরসালিন একজনের না, মুরসালিন মানে অনেক প্রেরিত, অনেক দূত, অনেক প্রেরিত, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় হে নবী তুমি রাসূল গণের অন্তর্ভুক্ত, রাসূল গণের একজন, অনেক নবী রসুল পাঠিয়েছি তার একজন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতে কোনো সন্দেহ নেই, এর উপর আমি আল্লাহ কসম করে বলছি। আর আল্লাহ কসম করার উদ্দেশ্য হচ্ছে নবীর রেসালাতকে বলিষ্ঠভাবে পাকাট্যভাবে ঘোষণা করা, এটা হচ্ছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য, যে আল্লাহ পাক তার নবুয়াত রেসালাতের ঘোষণার জন্য কোরআনে কারীমে কসম করে বলছেন, যে আমি কসম করে বলছি, আল্লাহ বলছেন কোরআনের কসম করে যে তুমি মুহাম্মদ একজন রাসূল, কোন নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কসম করে বলেন, আমি কসম করে বলছি নো তুমি নবী, আমি কসম করে বলছি মুসা তুমি রাসূল, আমি কসম করে বলছি ইব্রাহিম তুমি রাসূল, আল্লাহ পাক বলেন। তাহলে যখন অন্য কোন নবী রাসূল সম্পর্কে আল্লাহ বলেননি এমন একটি বিষয় যেটা আমাদের শেষ নবী সম্পর্কে বলেছেন, আমাদের সকলে আমাদের নবী কিন্তু বিশেষ করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি বিধান মানতে হবে বিস্তারিত ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং তিনি সারা বিশ্বের সমস্ত মানুষ জিনের জন্য প্রেরিত হয়েছেন রাসূল করে, প্রত্যেক মানুষ এবং জিনের জন্য ফরজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান নিয়ে আসা, এটা নবীর বৈশিষ্ট্য হলো না হলো না? বৈশিষ্ট্য কাকে বলে? বৈশিষ্ট্য ওই গুণগুলি বলে যেগুলি আপনার মধ্যে আছে আমার মধ্যে না অন্য কারোর মধ্যে, ওগুলি আপনার বিশেষ বৈশিষ্ট্য। অনেক সময় আমাকে বলা হয় বৈশিষ্ট্য তো আমার মধ্যে আপনার মধ্যে আছে, কিন্তু ভালো গুণ সেজন্য বলে এগুলি আপনার বৈশিষ্ট্য, কিন্তু না আসল বৈশিষ্ট্য হচ্ছে যে অন্য কারোর মধ্যে তেমন পাওয়া যায় না, শুধু আপনার মধ্যে পাওয়া যাচ্ছে, এইরকম যদি হয় এটা হচ্ছে আপনার বিশেষ বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য যে আল্লাহ পাক তার নবুয়াত রেসালাতের ঘোষণা করেছেন কসম করে, এইভাবে আল্লাহ পাক শেষ নবীকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলা সিরাতি মুস্তাকিম, আর রাসূল হওয়ার সাথে সাথে হে নবী তুমি সহজ সরল পথের উপর প্রতিষ্ঠিত, আল্লাহ পাকের এটাও সার্টিফিকেট। কারণ অনেক সময় হতে পারে যে রাসূল কিন্তু নিশ্চয়তা নেই, কখনো ভুল হয়ে যেতে পারে, না তোমার ভুল হলে তোমার ভুলের উপর রাখবো না, তোমার ভুল হবে না, আর যদি কখনো এইরকম কিছু ভ্রম হয় তাহলে তার উপর তোমাকে কখনো রাখবো না। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্য কিছু হলেও আল্লাহ পাক তাতে সতর্ক সাবধান করে দিয়েছে, তাই না? সূরা আবাসাত সানা নজুল পড়লে সেটা স্পষ্ট হবে, এইরকম বহু ক্ষেত্রে হইতে পারে। সূরা আবাসা কেন আল্লাহ নাজিল করলেন বলেন দেখি, কে জানেন? এক অন্ধ ব্যক্তি সাহাবি আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম বড় আগ্রহের সাথে, অন্ধ মানুষ মুসলিম হয়েছে, বড় আগ্রহের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিনের সম্পর্কে মাসলা জিজ্ঞেস করতে এসেছেন, দিন সম্পর্কে জানতে এসেছেন, আর আশেপাশে বড় বড় নেতারা আবু জাহাল আবু লাহাব এই ধরনের বড় নেতারা বসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, আর ভাবাটা স্বাভাবিক, এরকম ভাবা কেন, আমরা স্বাভাবিক ভেবে থাকি, আপনার করছেন, ভাবলেন যে ইবনে মামুন ওম্মে মাকতুম তো আছে, উল্টো পাল্টো করতে গেল, কি সমস্যা হচ্ছে? ভাবলেন যে ইবনে উমাম অত্যন্ত মুসলমান হয়ে গেছে, এ তো আছেই আমার, এর মাসলা এর সমাধান পরেও দিতে পারবো, কিন্তু এই নেতাগুলিকে সবসময় পাওয়া যাবে না, আর এই নেতাগুলি হেদায়ত হলে এই নেতার মাধ্যমে কত যে তাদের অনুগত লোকেরা ভক্তরা আছে হেদায়ত হবে হয়তো, সুতরাং এগুলোকে এগিয়ে নেওয়া যাক, এগুলোর দিকে একটু মনোযোগ দিই। তাদের দিকে মনোযোগ দিলেন ওই কাফের বলে যেগুলি ইমান আল্লাহর এলেমে ইমান নিয়ে আসবেন, কিন্তু নবীর এলেমে নেই। আল্লাহ জানেন যে এই আবু লাহাব আবু জাহাল ওতবা সাইবার আগে ইমান নিয়ে আসবে না, কিন্তু নবী জানেন না, নবী এই আশায় আছেন যে হইতে পারে এই নেতাগুলি মুসলিম হইতে পারে, এই নেতাগুলি মুসলিম হয়ে গেলে অনেক কাজ হবে এদের দ্বারা, যেমন আমরা ভেবে থাকি, কিন্তু আল্লাহ জানেন ওহিদায় পাবে না, আর আল্লাহ জানা যে ইব্রাহিম মক্তুমকে দিয়ে কাজ হবে। রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কোন জেহাদে যাচ্ছেন, ইব্রাহিম মক্তুকে মসজিদে নবীর ইমাম নায়েব বানিয়ে যাচ্ছেন, রসুলের নায়েব, মসজিদের ইমামতিদের নায়েব। আল্লাহ পাক এটা পছন্দ করলেন, যে আগ্রহের সাথে এসছে ওকে শিখাও, ছাড়ো এইগুলোকে, যারা পালাতে চায়, যারা শুনতে চায় না, যারা কুফের অবস্থায় থাকতে চায়। আবাস আওয়াত আল্লাহ, আল্লাহ পাক একভাবে নরম ভাষায় নবীকে সতর্ক করে দিলেন, সাবধান করে দিলেন। আবাস আওয়াত আল্লাহ জাহুল আমা তাফসীর পড়ে দিলেন। তো আল্লাহ পাক যেন সার্টিফিকেট দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আলা সিরাতে মুস্তাকিম, হে নবী তুমি সঠিক পথের উপর প্রতিষ্ঠিত আছো এবং থাকবেও। তানজিল আল আজিজির রহিম, আর এই কোরআন মানব রচিত নয়, মানুষের তৈরি করা না, তোমার তৈরি করা না, অন্য কারো তৈরি করা। তানজিল আল আজিজ আর রহিম, আজিজ মানে মহাপরাক্রান্ত, আর রহিম মানে দয়াবান, অতি দয়ালু, অতি দয়ালু পরাক্রান্ত সত্তার, মানে আল্লাহ পাকের নাজিল কৃত। তানজিল মানে মুনাজ্জাল, মাসদার বেমানা ইসমে মাফুল একে বলা হয়, মাসদারের অর্থ তানজিল মানে নাজিল করা, তাহলে নাজিল করা মানে নাজিল কৃত, এখানে নাজিল কৃত মফুলের অর্থ। কি জন্য আল্লাহ পাক নাজিল করেছেন? লিতুনজিরা কওমাম মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যাতে করে হে নবী তুমি সতর্ক করো এমন এক জাতি, কওমান এমন এক জাতিকে, মা উনজিরা আবাউহুম যাদের পিতৃপুরুষদেরকে, পূর্বপুরুষদেরকে সতর্ক সাবধান করা হয়নি, তাদের মাঝে কোন নবী রসুল দীর্ঘদিন আসেনি, ফাহুম গাফিলুন সুতরাং তারা উদাসীন হয়ে গেছে, গাফিল হয়ে গেছে, দীর্ঘদিন নবী রসুলের সিলসিলা বিচ্ছিন্ন থাকাই তারা গাফিল হয়ে গেছে, উদাসীন হয়ে গেছে, ঘুমে গাফিলতির ঘুমে ঘুমন্ত অবস্থায় রয়েছে, তাদেরকে জাগাবে, সতর্ক করবে, এই জন্য তোমাকে পাঠিয়েছি। এই আয়াতের কি তাফসীর বুঝলেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাদের তুমি সতর্ক করো এমন এক জাতিকে যাদের পূর্বপুরুষদের মাঝে কোন মানুষদের আবাহ, তারা তাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি, মানে তাদের মাঝে কোন নবী রসুল আসেননি। কোন জাতির কথা বলা হয়েছে? কোরাইশদের কথা বলা হয়েছে, এবং কোরাইশদের আশেপাশে আরো বিভিন্ন গোত্র আরব, আরবদের কথা বলা হয়েছে। কোরাইশ এবং কোরাইশদের আশেপাশে যে আরব গোত্রগুলি রয়েছে এই হিজাজে বা আরব উপদ্বীপে, তাদের সম্পর্কে বলা হয়েছে যে এদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি দীর্ঘদিন ধরে। দীর্ঘদিন ধরে এই কথাটি এই জন্য বলছে কোরআন তো সংক্ষেপে, যে তা অনেক পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে প্রায় 3,500 বছর আনুমানিক, তা নবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম থেকে 3,000-3,500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বারা, এবং তারপরে তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম মক্কায় বসবাস গ্রহণ করেছেন, তার দ্বারা এই জাতিকে সতর্ক করা হয়েছে। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের পরে এই 3,500 বছরের মাঝে কোন নবী রসুল আসেনি, মাউনদের আবাব। এই গ্যাপ পেয়ে যাওয়ার কারণে যদিও আশেপাশে নবী রসুল এসেছেন, প্যালেস্টাইনে এসেছেন, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে এসেছেন, শাম দেশে এসেছেন, মিশরে এসেছেন, মুসা আলাইহিস সালাম এসেছেন, ঈসা আলাইহিস সালাম এসেছেন, জাকারিয়া এসেছেন, ইয়াহিয়া আলাইহিস সালাম তারা এসেছেন, কিন্তু এদের পূর্বপুরুষদের মাঝে এই আরব উপদ্বীপে জাজিরাই কোন সতর্ককারী আসেনি, সেই জন্য এরা আসল দিন থেকে, ইব্রাহিমী দিন থেকে, আল্লাহ প্রদত্ত দিন থেকে গাফিল হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নামে প্রতিমা পুতুল পূজা মূর্তি পূজা শুরু করেছে না। এটা হচ্ছে এর তাফসীর। আচ্ছা, এতে থেকে কারো সংশয় হতে পারে, তাহলে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু ওই জাতির জন্য প্রেরণ করা হয়েছিল, অর্থাৎ কোরাইশ এবং আরবদের জন্য প্রেরণ করা হয়েছিল? এটা হচ্ছে সংশয় ইহুদি খ্রিস্টানদের আজকালকার, আজকাল আরব ইহুদি খ্রিস্টান যারা, তারা এগুলিকে তারা পেশ করে থাকে যে আমরা ইহুদি থেকে আমরা খ্রিস্টান থেকেই আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করব এবং আমরা আমাদের ধর্মের উপর আমরা সঠিক পথে আছি। কারণ আর মুহাম্মদ সাল্লাম সারা বিশ্বের মানুষের জন্য আসেন, ঠিক আছে, মুহাম্মদ একদল তো তাদের মানেই না মুহাম্মদ সাল্লামকে রসুল, আমরা প্রত্যেক নবীকে নবী রসুল মানি, তারা মানে না। আর আরেক দল মানলেও তারা বললে যে মুহাম্মদ সাল্লাম উম্মিদের হলেদি বাতা খেল উম্মিনা রসুল, প্রথম নবী সাল্লামকে পাঠানো হয়েছে উম্মি যারা লেখাপড়া জানত না তাদের মাঝে, তারা বলে না উম্মিদের তিনি নবী, আরব যারা নিরক্ষর অধিকাংশ ছিল তাদের নবী তিনি, আমাদের নবী না, তিনি প্যালিস্তাইনের লোকের নবী না, হ্যাঁ ইসরায়েল বা গোত্রের লোকদের বনি ইসরায়েলদের জন্য নবী না, আমরা মুসাকে মানবো আমরা ঈসাকে মানব, যদিও তারা মুসা ঈসা আলাইহিস সালামকে মানে না দাবি মাত্র। যেমন মক্কার মুশরিকরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের দাবিদার ছিল, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম প্রতিমা পুতুল পূজা ছিল না। আজকাল কবর মাজার পূজা যারা করছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার দাবিদার, কিন্তু আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না। ঠিক তেমনি তারাও আজকাল ইহুদি খ্রিস্টানরাও ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ধর্মের উপর নেই, তাদের নিয়ে আসা ধর্মকে বিঘ্নিত করে ফেলেছে, তাদের তৌহিদ আম্বিয়া রসুলগণের তৌহিদ আল্লাহর একত্বকে তৃপ্তবাদী আরো বহু শিরক ফুরিতে তারা মিশিয়ে ফেলেছে। তারপরও তাদের দাবি, তারা বলে থাকে যে মুহাম্মদ সাল্লামকে আরবদের জন্য পাঠানো হয়েছে, আমাদের জন্য নাই, তোমরা সারা বিশ্বের কথা বলিও না, তাদের সংশয় এখানে। কিন্তু সুতরাং আপনাকে জবাব জানতে হবে, আপনার সামনে একজন ইহুদি আসলো যে কোরআনের এই আয়াতগুলি সম্পর্কে জানে, আপনার সম্পর্কে একটা খ্রিস্টান আসলো যে জানে, সে আরব হোক অথবা আনারব অনারব হোক, সে বলবে যে তুমি যারা কওমা মাউজের আবাহন, হে নবী তুমি যাদের যাতে সতর্ক করো ওই জাতিকে, তাহলে বোঝা গেল আরব জাতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তখন কি বলবেন? তখন বলবেন যে আরো দু চারটা আয়াত পড়ো আর সবগুলিকে সামনে রাখো, কুলিয়া আইয়ুহান নাস, হে নবী তুমি বলো, হে মানব সকল, বলছি আহল মক্কা, হ্যাঁ ইয়াহল আরব, হে আরবরা, ইয়া বানু ইসমাইল, হে ইসমাইল বংশধররা, একথা বলেছে আল্লাহ, হে ইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়ান, আমি আল্লাহ রসুল হয়ে এসেছি তোমাদের সকলের জন্য, জামিয়ান আরব আজম ভারতীয়, হ্যাঁ ইউরোপ জাপান আমেরিকা কানাডা বনু ইসরায়েল বনু ইসমাইল ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জৈন শিখ সকলের জন্য, ইনি রাসূলুল্লাহ সবার জন্য আমি রসুল হয়ে এসেছি, মানুষের জন্য জিনের জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এছাড়া আরো আয়াত আছে না নাই? আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আল, হে নবী তোমাকে রসুল করে প্রেরণ করেছি, প্রেরণ করেছি রসুল, আর সালনাকা মানে রসুল করেছি, পাঠিয়েছি মানে রসুল করে পাঠিয়েছি, কি জন্য? রাহমাতাল লিল আল, বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ রসুল করে পাঠিয়েছি, আলামিন। এই কথা বললে আমার সাল ইল্লা রহমাতান লিল আরব, রহমাতাল লি বনি ইসমাইল, ইসমাইল বংশের জন্য, রহমাতাল লিল আলামিন, আলামিন মানে বিশ্ব জাহানের সমস্ত মানুষ জীব সবাই সম্মিলিত আলামিন, এমনকি অন্য সৃষ্টিও তে সামিল, আলামিন রব্বুল আলামিন মানে আল্লাহ সমস্ত সৃষ্টির রব। আর আয়াত আছে হাফিজ সাহেবরা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রেরিত, হ্যাঁ না অমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, হে নবী তোমাকে পাঠিয়েছি রসুল করে, কার জন্য? ইল্লা কাফাতাল লিন্নাস, লিন্নাস লিন্নাস মানে মানুষ, সমস্ত মানুষ, আর কাফাতা মানে সব, সমস্ত মানুষের জন্য, যত মানুষ রয়েছে পৃথিবীতে সমস্ত মানুষের জন্য পাঠিয়েছি, এইরকম বেশ কিছু আয়াত রয়েছে। আর একটি আয়াত যথেষ্ট, সেই আয়াতগুলিকে এর সাথে মিলাম, তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে যে প্রথম খানে তোমাকে সতর্ক করতে হবে ওই জাতিকে যেই জাতির মাঝে তুমি জন্ম নিয়েছ, অর্থাৎ মক্কায় কোরাইশের মাঝে, ওই জাতিকে প্রথম তুমি অ্যাড্রেস করবে, সম্বোধন করবে যে তোমরা সতর্ক হবে, তোমাদের মাঝে দীর্ঘদিন নবী আসেনি, তোমরা এই শিল্প পুরি করা শুরু করেছ, কাবার চারিদিকে মূর্তি পূজা শুরু করেছো, লেতুন যারা কওমা মা অনুযায়ী আবাহন, যখন তাদের মাঝে দাওয়াতের কাজ কিছু এগিয়ে যাবে তখন বাইরে যাবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই মদিনা হিজরত করে আসলেন, মদিনা হিজরত করে আসলেন তখন তিনটা গোত্র ইহুদি ছিল, এখানে ছিল কি ছিল না? বানু কাইনুকা, বানু নাজির, বানু কুরাইজা, তাদের মাঝে ইসলামের দাওয়াত দিয়েছেন না দেননি, আর তাদের অল্প হলেও কিছু লোক ইসলাম কবুল করেছে না করেনি, তাদের একজন বড় আলেম আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসতেই লক্ষণ দেখে ইসলাম কবুল করলেন। তারপরে আরবদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাস্তব প্রমাণ মক্কাতেই বেলাল হাবশি, আফ্রিকার লোক, তার ইসমাইল গোত্রের সাথে কোনো সম্পর্ক নেই, বেলাল হাবশি নিগ্রো কালো, হ্যাঁ মুসলমান হলেন না হলেন না, সোহাইব রুমি ইউরোপের লোক, মুসলমান হলেন না হলেন, ইসলাম কবুল করলেন না করলেন, যে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল না হতেন, তাহলে তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন না, বলতেন যে বাবা তোমরা যে যা ধর্মের উপর আছে থাকো, কারণ আমি তো আরবদের জন্য শুধু এসেছি, একথা বলেন। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম, নিশ্চয়ই তাদের অধিকাংশের উপর আল্লাহ পাকের বাণীর বাস্তবায়ন হয়েছে। হাক্কা মানে বাস্তবায়ন হওয়া, হক মানে সাবেত হওয়া, কোন হক যেহেতু সাবেত প্রকট হয়ে থাকে সাব্যস্ত, সেজন্য হককে হক বলা হয়। হাক্কা ইয়াহেক ও ইয়াহেকাল কওলু আলা আল কাফিরিন লিয়াহেকাল হাক্কা ও ইবতাল আল বাতিল, এই শব্দটি কোরআনে কারিমে বহুবার ব্যবহার হয়েছে। লাকাদ হাক্কাল কওলু, কওলু মানে কওলুল্লাহ, আল্লাহ পাকের বাণীর বাস্তবায়ন হয়েছে আল্লাহ আকসারহিম তাদের অধিকাংশের ওপর, তাদের সিংহভাগ লোকের ওপর। ফাহুম লা ইউমিনুন, সুতরাং তারা ঈমান নিয়ে আসবে না। আল্লাহ পাকের বাণীর বাস্তবায়ন হয়েছে মানে যে আল্লাহ পাক বলেছেন যে ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, আমার কথা সত্য, আমার কথা বাস্তবায়ন হবেই হবে, যে লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি জাহান্নামকে ভরপুর করব জিন দিয়ে এবং ইনসান দিয়ে, মানুষ দিয়ে। এই যে আল্লাহ পাকের কথা, এর বাস্তবায়ন হয়েছে, বাস্তবায়ন হতে যাচ্ছে, আর হচ্ছে, হয়েছে, হবে যুগে যুগে, সেই জন্য তাদের অধিকাংশ লোক ঈমান নিয়ে আসবে না, অর্থাৎ মক্কার অধিকাংশ লোক ঈমান নিয়ে আসে না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মেহনত চালাচ্ছ তারপরে ঈমান নিয়ে আসছে না, তাই এর অধিকাংশ লোক ঈমান নিয়ে আসলো না, কিন্তু শেষ পর্যায়ে যখন দেখলো নিরুপায়, আর উপায় নেই, হ্যাঁ মক্কা বিজয়ের পরে তখনই ফলু না ফিদিনিল্লাহ আফওয়াজ, দলে দলে ইসলামে প্রবেশ করলো। প্রথম দিকে 13 বছরে মাত্র কয়েকজন ইসলাম গ্রহণ করলেন, অধিকাংশই তাদের ইসলাম নিয়ে আসলো না। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, ওয়ালিদ বিন মুগিরা, বহু বড় বড় বড় পরম বড় নেতাগুলি ইমান নিয়ে আসলো না। ফাহুম লা ইউমিনুন, আল্লাহ পাক বলে দিয়েছে ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালা, কারণ আমি তাদের গলদেশে, আনা কনকের জামা, এই তাদের গলায় গলায় কি পরিয়ে দিয়েছে, আগলালাম দিল্লুনের বহু বচন, বেড়ি পরিয়ে দিয়েছি গলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বেড়ি পরিয়ে দিয়েছেন মালা লোহার। ফাহম ফাহিয়া এলাল আজকান, আর এই বেড়ি তাদের থুতনি পর্যন্ত পৌঁছে গেছে। যদি আপনার শিকল থাকে, শিকলের বেড়ি, আর শিকলের বেড়ি গলায় যদি এভাবে লাগানো হয়, এভাবে ধরে কি হয় মানুষ, হ্যাঁ মাথাটা উপর দিকে চলে যায় এরকম করে না, আর যদি এখানে বাধা থাকে, হাত দুটো বাধা হয়, তো আল্লাহ পাক বলছেন আমি এইরকম করে দিয়েছি এই কাফের গুলোকে আসলে। হ্যাঁ ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, তাদের অনকে, তাদের গর্দনে আমি লাগিয়ে দিয়েছি বেড়ি, বেড়ি পরিয়ে দিয়েছি গর্দনে, এবং তার সাথে সাথে হাতে। এখানে হাতের কথা আল্লাহ উল্লেখ করে, অন্য আরেকটি আয়াত আছে যে তাদের গর্দন, এজিল আগলাল ফি আনাতিহিম, আরেকটি আয়াত রয়েছে যেখানে ইয়াদের কথা, দুই হাতের কথা রয়েছে। তো হাত এবং গর্দনে এমন বেড়ি পরিয়ে দেওয়া হয়েছে যার ফলে ফাহিয়া এল আজকার, সেই বেড়ি তাদের থুতনি পর্যন্ত এখানে পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ায় মাথাটা এরকম উপর দিকে উঠিয়ে আছে। ফাহুম মুকমাহুন, মুকমাহুন মানে মাথা উপর দিকে উঠিয়ে রাখা, রাফে ইন আর উসা, সুতরাং তাদের মাথাটা ওই উপর দিকে উঠিয়ে রয়েছে। এইরকম যদি উঠিয়ে রাখে তো নিচের দিক দেখছে না, পায়ের কাছে কি আছে, কাছে এই ডানে বামে কি আছে, মাথা নড়াতে পারছে না। এইরকম যেমন বাস্তবে কোন এক ব্যক্তির গলায় যদি বেড়ি পরিয়ে রাখা হয় তাহলে এরকম হয়, ঠিক তেমনই কাফেরদের অবস্থা। কাফের এমন অনীহা তাদের অন্তরে আল্লাহ পাকের দিন, রসুলের কথার উপর ঘৃণা, যে তাদের যেন বেড়ি পরিয়ে দেওয়া হয়েছে গলায় ওইভাবে, সুতরাং মাথা উপর দিকে উঠে আছে, হক কথা শোনেও না, বুঝেও না, দেখেও না। এ কথা আল্লাহ পাক বলতে চেয়েছেন। ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনা ফাহুম লা ইউবসিরুন, আল্লাহ পাক বলছেন আর আমি তাদের সামনেও আড় তৈরি করে, সাদ্দুন মানে হচ্ছে বাঁধ, বাঁধ বাঁধ আপনারা দেখেছেন নদীর বাঁধ, নদীর পানি এসে গ্রাম শহরকে যেন ডুবিয়ে না দেয় যেন বাঁধ বাঁধা থাকে, আছে না নেই বাঁধ, দেখেছেন বাঁধ, তো সাদ্দুন মানে হচ্ছে বাঁধ। বা আর পর্দা যে কিছু বলতে পারেন। ওয়াজা আল্লাহ মিম্বাইনে আইদিহিম সাদ্দান, তাদের সামনে আমি বাঁধ, আমি বাঁধ বা আর তৈরি, প্রাচীর তৈরি করে দিয়েছি, প্রাচীর বলতে পারেন। অমিন খালফেহিম সাদ্দান, আর তাদের পিছনে আমি বাঁধ বা প্রাচীর তৈরি করে, সামনেও প্রাচীর আর পিছনেও প্রাচীর কোন মানুষের যদি থাকে। আর ফাকশায়নাহুম, তারপরে তাদেরকে আমি ঢেকে দিয়েছি, মানে তাদেরকে অন্ধ করে দিয়ে চোখের ওপর পর্দা ফেলে দিয়েছি। ওয়ালা আবসারহিম গিশাওয়া, যেমন অন্য এক আল্লাহ বলেছেন তাদের চোখের ওপর গিশাওয়া পর্দা রয়েছে, আবরণ রয়েছে, তো এই গিশাওয়া থেকে ফাকশায়নাহুম, তাদেরকে আমি ঢেকে দিয়েছি, মানে তাদের চোখের ওপর পর্দা টেনে দিয়েছি। ফাহুম লা ইউবসিরুন, সুতরাং তারা দেখে না, তারা দেখে না। আয়াতের তরজমা বা সংক্ষিপ্ত তাফসীর তো বুঝলেন, কিন্তু আর একটু অতিরিক্ত বুঝলেন, সেটা হচ্ছে যে আল্লাহ পাক বলছে তাদের সামনেও প্রাচীর আর পিছনেও প্রাচীর। সামনে কিসের প্রাচীর আর পিছনে কিসের প্রাচীর? সামনে প্রাচীর হচ্ছে দুনিয়ার সাজসজ্জা অলঙ্কার, দুনিয়ার লোভ লালসা। মানুষের সামনে দুনিয়ার কিন্তু অনেক বড় বড় টার্গেট আছে, যে আমি এই হব সেই হব, যারা নেতৃত্বের ময়দানে, রাজনীতির ময়দানে আছে, বড় বড় নেতা হব, এর জন্য হালাল হারাম ধর্ম কর্ম আল্লাহ পরকাল কিছু অধিকাংশ লোকের। এটা হচ্ছে সামনের হক সত্যকে পেতে বড় প্রাচীর বাধা। যারা ওই রকমই বড় ধনাঢ্য হইতে চায়, বড় পুঁজিপতি পয়সাওয়ালা হতে চায়, গরিবের ছেলে ছিলাম এখন বড় লোক হব, পয়সা ইনকাম করতে গিয়ে হালাল হারাম জায়েজ না জায়েজ আল্লাহ পরকাল হিসাব জবাব দেই, জান্নাত জাহান্নাম এসব কোনো চিন্তা নেই, আর তৈরি আছে দুনিয়ার জিনতের আর সামনে তৈরি আছে, পেছন পেছন দিকে আছে আখেরাত, এখন আখেরাত আসেনি। এই আখেরাত সম্পর্কে এমন গাফেল হয়েছে, দুনিয়ার পিছনে ছোটার কারণে আখেরাত সম্পর্কে এমন গাফেল হয়েছে, যেটাকে এখানে আল্লাহ এক প্রাচীর বলে আখ্যায়িত করেছেন। আখেরাতকে দেখতে, আখেরাত সম্পর্কে জানতে, আখেরাত সম্পর্কে একটু চিন্তা করতে কোনো সময় নেই এসব চিন্তা করার জন্য, বা এইসব সম্পর্কে পড়াশোনার জন্য সময় দেওয়ার জন্য কোনো সময় নেই তার কাছে। তো পেছন দিকেও ফিরে দেখে না যে কি হবে আমার না হবে, আর সামনে যা আছে এর দিকে এমন ছুটেছে যে হক পেতে সামনেও প্রাচীর তৈরি হয়ে গেছে আর পিছন দিকেও প্রাচীর তৈরি হয়ে গেছে, যে আখেরাতের কথা ভেবেও দেখে না। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াসাওয়ুন আলাইহিম, সুতরাং তাদের জন্য সমান, সাওয়ান মানে সমান বরাবর, তাদের জন্য সমান। আনজারতাহুম আম লাম তুনজিরহুম, তাদেরকে সতর্ক করেন আর না করেন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলছেন যে তুমি তাদেরকে সাবধান করো, সতর্ক করো, ইসলামের কথা তাদেরকে বলো আর নাই বলো, লা ইউমিনুন, তারা ঈমান না নিয়ে আসবে না, তারা বিশ্বাস করবে না। তো আল্লাহ পাক রব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসব কথা জানিয়ে দিচ্ছেন, তারপরেও তো যাচ্ছেন তাদের কাছে ইসলামের দাওয়াত দিতে, না জাননি? প্রথম কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রথমে এটা জানিয়ে দেন, যেমনই মক্কায় নবী হলেন, নবী হে আবু জাহাল আবু লাহাব উতবা সহ বড় বড় নেতাদের কাছে তায়েফে গেলেন তিনি, তখন পর্যন্ত তাকে বলা হয়নি যে এরা ঈমান নিয়ে আসবে না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত করতে, আর মেহনত তিনি করছেন, এক নম্বর কথা। পরবর্তীতে জানানো হয়েছে যে যাদের পিছনে এত মেহনত করলে, তাই বলার পিছনে মেহনত করলে, এই আবু জাহাল আবু লাহাবের পিছনে মেহনত করলে, আত্মীয় স্বজনদের পিছনে মেহনত করলে, এই বড় নেতারা ঈমান নিয়ে আসবে না, ঈমান নিয়ে আসবে না, পরে জানা হবে। দুই নম্বর কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দিষ্ট করে জানানো হয়নি যে কে কে ঈমান নিয়ে আসবে না। আবু জাহাল ঈমান আনবে কি আনবে না, হ্যাঁ ওতবা ঈমান নিয়ে আসবে, সাহেবা ঈমান নিয়ে আসবে কি আসবে না, ওয়ালিদ বিন মুগীরা ঈমান নিয়ে আসবে কি আসবে না, হ্যাঁ এই কথা জানা হয়নি, কিন্তু বলা হয়েছে তোমার গোত্রের অধিকাংশ বড় বড় নেতারা ঈমান নিয়ে আসবে না। বড় নেতাদের মধ্যে, সম্ভ্রান্তদের মধ্যে অল্প কিছু লোক ঈমান নিয়ে এসেছেন, আবু বকর রাদিয়াল্লাহু ঈমান নিয়ে এসেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস ঈমান নিয়ে এসেছেন, আব্দুর রহমান বিন আউফ ঈমান নিয়ে এসেছেন, উমার রাদিয়াল্লাহু তাআলা ঈমান নিয়ে এসেছেন, এরা সম্ভ্রান্ত ঘরের এবং নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন সমাজের, কিন্তু তাদের সংখ্যা অল্প, অধিকাংশ গরিব দরিদ্র অভাবী গোলাম কৃতদাস, তারা ঈমান নিয়ে এসেছে, তারা সাথ দিয়েছে ইসলামের। এবং যে কোনো হকের দাওয়াত যখন আপনি শুরু করবেন, মনে রাখবেন প্রথম আপনার গ্রামে, আপনার শহরে, আপনার দেশে দুর্বল অসহায় দুর্গত গরিব, হ্যাঁ অশিক্ষিত মানুষরা, তারা আপনার ডাকে সাড়া দেবে। যারা শিক্ষার উচ্চ স্থানে পৌঁছে আছে প্রথম দিকে হয়তো সাড়া দেবে না, যারা নেতৃত্বে উচ্চ স্থানে পৌঁছে আছে তারা আপনার ডাকে সাড়া দেবে না, যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে অথবা রাজনৈতিক নেতৃত্ব করছে বিভিন্ন রকমের বড় বড় পয়সাওয়ালা প্রভাবশালী, তারা সব প্রথম সাথ দেবে না, তারা আমাদের উপরে কি জানি কি হয় না হয় বিশ্বাস করলেও বিশ্বাস করবে না, মনে বিশ্বাস আছে মুখ কথায় বিশ্বাস করবে না, কিন্তু যখন দেখবে যে এখন নির্ভয়, এখন সবাই তো মানে রেখে দেবে, সবাই তোর কথা শোনে, একটু দেখা যাক না, তখন হয়তো মজবুরিতে অনেকে শান্তি নেই। তাই হয়েছে যুগে যুগে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা ইমান নিয়ে আসবে না। পরবর্তীতে আল্লাহ পাক জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা, নিঃসন্দেহে তুমি সতর্ক করবে হে নবী ওই ব্যক্তিদেরকে যারা অনুসরণ করবে উপদেশের, আল্লাহ পাকের উপদেশের, উপদেশ বাণী কোরআনে কারিমের অনুসরণ করবে, তাদেরকে সতর্ক করতে পারবে। মানে তার আগে সতর্ক করলে তোমার সতর্কতা থেকে, তোমার উপদেশ থেকে তারা উপকৃত হবে। এই আয়াতের মানে এই নাই যে আগেই আপনাকে জানতে হবে যে এই লোকটি হেদায়ত হবে না হবে না, কারণ আল্লাহ পাক রেজাল্ট কোন ব্যক্তিকে, নবীদেরকেও জানাননি, তো আমি আপনি কোথায়। হ্যাঁ, যে একটা লোক বেনামাজিকে নামাজের দাওয়াত দিলাম, একটা মুশরিককে শিরক বিদাত করেছে তাকে দাওয়াত দিলাম, তাওহীদের সুন্নতের দাওয়াত দিলাম, আগেই আমাকে জানতে হবে যে লোকটা ইসলাম কবুল করবে কি করবে না, লোকটা ভালো কথা কবুল করবে কি করবে না, আমার কথায় মনোযোগ দিবে কি দেবে না, ইসলামিক সেন্টারে আসবে কি আসবে না, বলে লাভটা কি না, আপনাকে বলে যেতে হবে, আপনার কাজ করে যেতে হবে। তবে যাদেরকে বললেন তাদের মধ্য থেকে ওই লোকেরাই উপকৃত হবে যারা উপদেশের অনুসরণ করবে। তাহলে বলছেন ইন্নামা তুনজিরু মানে উপকৃত হবে আপনার এই সতর্কতা থেকে, আপনার উপদেশ থেকে। মানে তাবা যিকরা, যেই ব্যক্তি উপদেশ শুনে উপদেশকে ফলো করবে, অনুসরণ করবে। ওয়া খাশিয়া রহমান বিল গায়ব, দ্বিতীয় শর্ত হচ্ছে, একটা শর্ত তো জানলেন যে শুনে মানবে, অনুসরণ করবে মানে মানবে, আপনার কথা শুনছে শুনে ভালো লাগছে তখন মানবে, গুরুত্ব দেবে। এক দ্বিতীয় শর্ত হচ্ছে যে রহমান দয়াবান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে না দেখে, এটা আকীদার শর্ত, বিশ্বাসের শর্ত। যেই ব্যক্তি আল্লাহকে না দেখে বিশ্বাস করে না, কবরের জীবনকে না দেখে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামকে না দেখে বিশ্বাস করে না, আখেরাতে হাসর নাসরে জবাবদেহি করতে হবে, প্রথম পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব দিতে হবে, আর সেই সেই সময় কিয়ামতের মাঠে দুই ভাগে ভাগ হবে মানুষ, ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী, মুশরিক কাফের যারা শিরক করে মারা যাবে কখনো আল্লাহ মাফ করবেন না, আল্লাহ ছাড়া অন্যকে কবরকে দুর্গাকে দরগাকে সেজদা করে যারা মারা যাবে কখনো আল্লাহ মাফ করবেন না, চিরকাল জাহান্নামে থাকবে। এসব গায়বের কথা যারা বিশ্বাস করবে না কখনো হেদায়েত হবে না। খাশিয়া রহমান বিল্লাহ, না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক যা বলেছেন অদৃশ্যের কথা গায়বের কথা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলেছেন গায়বের কথা অদৃশ্যের কথা, না দেখে বিশ্বাস করা প্রথম শর্ত। দুনিয়ার অনেক কিছু না দেখে বিশ্বাস করি। এখনো যদি আমাকে বলা হয়, আপনাকে বলা হয় যে আজকে বিশেষ করে কোনো ডাক্তার যদি বলে, ডাক্তার হাতখান ধরে মিছামিছি যদি বলে, অনেক হাকিম অনেক ডাক্তার মিছামিছি বলে, হাতটা ধরার পরে যদি বলে যে আপনার কিন্তু স্পন্দন আজকে পালপিটেশন খুব বেশি, আর মনে হচ্ছে যে আপনার হাতের যে শিরা উপশিরা বন্ধ হইতে যাচ্ছে আল্লাহ না করে, হ্যাঁ, আর আপনার প্রেশার খুব হাই আজকে, তাহলে সাথে সাথে অর্ধেক রোগী অর্ধেক মরা, ঠিক না? সাথে সাথে অর্ধেক রোগী সুস্থ, সবকিছুই ঠিক ছিল, কথা বলছিলাম, হ্যাঁ, দুনিয়ার সমস্ত কাজ করছিলাম, কিন্তু ডাক্তারের বলাতে অর্ধেক মরা, বিছানায় গিয়ে শুয়ে পড়বে সাথে সাথে, আর যদি চেক করার ব্যবস্থা থাকে তাড়াতাড়ি চেক করবে, না হলে হসপিটালে ভর্তি হবে, তাড়াতাড়ি চেক করি কি জানি, বলছে চারটার মধ্যে তিনটেই বন্ধ, একটা কোন রকম চলছে, যদি বলে দেয়। না দেখে দুনিয়ার সব বিশ্বাস করছেন, আর আল্লাহ পরকাল আখেরাতের ক্ষেত্রে বিশ্বাস করছেন না, কখনো হেদায়েত পাবে না, কখনো হেদায়েত পাবে না। প্রকাশিয়া রহমান বিল গাইব, পরম করুণাময় আল্লাহ পাককে ভয় করবে বিল গাইবে না দেখে। ফাবাশির হুবি মাগফিরাহ, এই লোকদেরকে, কোন লোকদেরকে, যেই ব্যক্তি উপদেশকে ফলো করে মেনে চলে আর আল্লাহকে না দেখে ভয় করে, সেই ব্যক্তিকে বা এই ধরনের ব্যক্তিকে ফাবাশির হুবে মাগফিরাহ, আল্লাহ পাকের মার্জনার সুসংবাদ দিয়ে দাও হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আজরিন করিম, আর সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দিয়ে দাও, সম্মানজনক পুরস্কার। আরে আমরা 10-20-50 টাকার যদি একটা গিফট দিয়ে যাই, কেউ একটা গুত্রা দিয়ে দিল, অথবা কেউ একটা জুব্বার কাপড় দিয়ে দিল, অথবা আপনাদের এই যে প্রতিযোগিতা অংশ নিয়েছেন একটা মোবাইল পেয়েছেন 50 টাকা, খুশির শেষ নাই, কত মনে করছেন যে প্রাইজ পেয়েছি তাতেই কত খুশি, আর আল্লাহ বলছেন ওয়াজিরিন করিম, তাও রাব্বুল আলামিন পক্ষ থেকে সম্মানজনক পুরস্কার আল্লাহ পাকের রয়েছে। তার জন্য যে ব্যক্তি আল্লাহ পাকের উপদেশ কোরআন হাদিস ফলো করে মেনে চলে, কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করেন আর না দেখে বিশ্বাস করে, না দেখে কি বিশ্বাস করে, মন গড়া কথা নয়, আল্লাহ পাকের কথা আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা কোরআন এবং হাদিসে যা বিশ্বাসের সম্পর্কে রয়েছে। ইন্না নাহনু নুহিল মাউতা, নিশ্চয়ই আমি মৃতদেরকে জীবিত করি বা করব। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, আর আমি আল্লাহ লিখে রাখি মা কদ্দামু ওই সব আমল কর্ম যা অগ্রিম পেশ করেছে, মা কদ্দামু যা পেশ করেছে দুনিয়া থেকে, ওয়া আসারহুম এবং যা কিছু পরবর্তীতে করবে, ওয়া আসারহুম এবং তাদের পিছনে যা ছেড়ে আস বলতে পারেন, ওয়া আসারহুম যা কিছু অগ্রিম পেশ করেছে, ওয়া আসারহুম আর যা পিছনে ছেড়ে এসেছে, এগুলিকে আমি লিখে রাখি। আল্লাহ বলছেন কাকে দিয়ে লিখে রাখেন? ফেরেশতাদেরকে দিয়ে। কারামান কাতিবিন, সম্মানিত ফেরেশতারা লিখতে থাকেন। ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, আর প্রত্যেক বিষয়কে আমি রেকর্ড করে রেখেছি ফি ইমামিন মুবিন, সুরক্ষিত কিতাবে, অর্থাৎ লৌহে মাহফুজে। প্রত্যেক বিষয় মানে প্রত্যেক বিষয়ের তাকদীর, ভাগ্য, মানুষের ভাগ্য, রিজিক, হ্যাঁ বয়স আয়ু রিজিকের মধ্যে সবকিছু, হ্যাঁ আপনার অবস্থান কোথায়, সুস্থ অসুস্থ, মরবেন কোথায়, জন্ম কোথায়, কোন কালে জন্ম, হ্যাঁ কতদিন আপনি থাকবেন, কতদিন সুখে কতদিন দুঃখে, কখন সুখ কখন দুঃখ, এছাড়া সমস্ত সৃষ্টি, শুধু মানুষের নয় সমস্ত মাখলুকাত, কুল্লা শাইইন আল্লাহ বলেছেন। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু, এই নয় যে কুল্লা ইনসানিন প্রত্যেক মানুষ শুধু, আল্লাহ প্রত্যেক সৃষ্টির তকদির ভাগ্য আহসাইনাহু রেকর্ড করে রেখেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন। ফি ইমামিন মুবিন মানে ফি লাউহিল মাহফুজ, হ্যাঁ ইমাম মানে কিতাব আর মুবিন মানে সুস্পষ্ট, সুস্পষ্ট কিতাবে মানে লাউহে মাহফুজে আল্লাহ পাক রব্বুল আলামিন তকদির আসমান জমিন সৃষ্টির কত বছর আগে, 50,000 বছর পূর্বে লিখে রেখেছেন। এখানে যে আল্লাহ পাক বলে অনাক্ত মাকাদ্দামু, যা মানুষ আগে পাঠিয়ে দেয়, দুনিয়াতে আছেন আর পাঠাচ্ছেন, যে রমজান মাসের আমল পাঠালেন, রোজা রাখলেন, ফুল তারাবি ফুল পড়লেন, হ্যাঁ কোরআন 2-4-5 খতম করলেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, আদান খেরাত করলেন, সাদকা করলেন, ফিতরা দিলেন, আরো বহু নেক আমল করলেন, আল্লাহর সামনে কাঁদলেন, তওবা করলেন, ইস্তিগফার করলেন, আরো বহু আমল হতে পারে। মাকাদ্দামু যা কিছু দুনিয়াতে আপনি পাঠালেন আল্লাহর কাছে, আপনার আমল নামায় গিয়েছে, আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে দিয়ে লিখিয়ে রাখেন। এক ও আসার আমের তফসীর কি, এবং তারা যা ছেড়ে আসে পৃথিবীতে তাও আমি লিখে রাখি। ছেড়ে আসা জিনিস কি? ছেড়ে আসা মানুষ দুনিয়া থেকে চলে যায়, কিন্তু প্রত্যেক মানুষ হয় ভালো কাজের কিছু কিছু উপায় উপকরণ ছেড়ে আসে, ভালো কাজ হতে থাকে তার মাধ্যমে দুনিয়া থেকে বিদায়ের পরে, মতের পরে, অথবা খারাপ কাজের কিছু উপায় উপকরণ রিসোর্স ছেড়ে চলে এসছে, যে খারাপ কাজ হতে তার কারণে খারাপ কাজগুলি হইতে আসে, এই সবগুলি হয়। শুধু নেকির ক্ষেত্রে নয়, এটা নেকির ক্ষেত্রে যেমন, তেমনই গুনার ক্ষেত্রে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামে ভালো কাজ চালু করবে, ভালো বিদাত নাই, এই জন্য বিদাতে হাসানার ভাগ নাই, সুন্নাতান হাসানা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বিদাত বলবে, বিদাত দুই ভাগে বিভক্ত, বিদাতে হাসানা বিদাতে সাইয়া, তাদেরকে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাতে হাসানা বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, হ্যাঁ যেই ব্যক্তি ইসলামে ভালো সুন্নত ভালো আদর্শ কিছু ছেড়ে আসবে, ভালো আদর্শ ছেড়ে যান। আপনি আদর্শবান মানুষ, নামাজি মানুষ, পরহেজগার মানুষ, আপনার স্ত্রী পর্দানাসীন, বোরখা পরত সারা জীবন ধরে, আপনার ছেলে থেকে ওই রকম করে ছেড়ে আসে, আপনার ছেলেরা নামাজি, মেয়েরাও নামাজি, আপনার স্ত্রী যেমন পর্দানাসীন, আপনার মেয়েকেও পর্দানাসীন করলেন, এমনটা নয় যে আমার স্ত্রীর যুগটা অন্যরকম ছিল সেই জন্য ঠিক আছে বোরখা, কিন্তু আজকাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমার মেয়েকেও যদি আমার স্ত্রীর মতো অশিক্ষিতা ওই মাধ্যমিক বা তার নিচে পড়িয়ে রেখে দিই, কলেজ ইউনিভার্সিটি না পড়াই, তো এই মেডিকেলের ডাক্তার কি করে হবে? না, আমার মেয়েকে ডাক্তার করতে হবে। হ্যাঁ যদি আমার মেয়েকেও যদি রাজনীতিতে না নামাই, আমি ছেলে না নামাই, তাহলে আজকে যে নেতৃত্ব দিচ্ছে, আমার মেয়ে কোনোদিন নেত্রী হইতে পারে? হ্যাঁ আমার স্ত্রী না হইতে পারে, মূর্খ হয়ে গেছে, তাই বলে আমার মেয়েকে মূর্খ রাখবো, তাকে নেতৃত্বে এমপি করবো? তাহলে আপনি সুন্নাতে হাসানা ছেড়ে আছেন, সুন্নাতে সাইয়্যা ছেড়ে না, সুন্নাতে সাইয়্যা ছেড়ে না, খারাপ আদর্শ ছেড়ে গেলেন, এর বোঝা টানতে হবে। আপনার মেয়ে বেহায় বেপর্দা মরে গেছেন আপনি, এ বোঝা কিন্তু টানতে হবে এক বাক্যে। আপনার মেয়েরও বোঝা বাড়ছে কোন না আপনার বোঝা বাড়ছে? হ্যাঁ, আপনার ছেলেরা, আপনি নামাজি ছিলেন ফরজদার দাড়িওয়ালা, আর আপনার ছেলেরা সব ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া মানে আর মুসলমান থাকতে হবে না, হ্যাঁ বড় বড় অফিসার হওয়া মানে আর নামাজি হইতে হবে না। এই যদি হয়ে থাকে তাহলে আপনাকে তাদের বোঝা টানতে হবে, যদি আপনি তাদের ইসলামী তরবিয়তে গাফিলতি করে থাকেন। শর্ত হচ্ছে গাফিলতি করিয়েন না, আপনি আপনার দায়িত্ব ফুল পালন করেছেন, ইসলামী শিক্ষা দিয়েছেন, তারপরে আল্লাহ না করে নূহ আলাইহিস সালামের ওই কেনান ছেলের মতো বিধর্মী আপনার ছেলে হয়ে গেল, তাহলে আপনার দায়িত্ব আপনি পালন করেছেন, সেজন্য আপনি আল্লাহর কাছে আপনার পাকড়াও হবে না আর আপনার গুনাহ বোঝা পড়বে না। কিন্তু যদি দায়িত্বে গাফিলতি করে থাকেন, আপনি ইসলাম জানালেন মানে কিন্তু আপনার ছেলে মেয়েকে ইসলাম জানালেন না, আকীদাও জানালেন না, আপনি তাওহীদে বিশ্বাসী সুন্নতে বিশ্বাসী হয়েছেন, আপনার ছেলেমেয়েরা আবার শিরক বিদাত ফিরতন তো কবর মাজার পূজায় লেগে গেল, আর এই ক্ষেত্রে আপনার দায়িত্ব ছিল সে দায়িত্ব পালন করেনি, আপনি আপনার পর্যন্ত আপনার এলমকে জ্ঞানকে সীমিত রেখেছেন ইসলামী জ্ঞানকে, তাহলে ও আসারহম রেকর্ড হচ্ছে, আপনার মতের পরে ওগুলো রেকর্ড হইতে আছে, গোনার বোঝা বাড়তে আছে, যত গুণা করছে আপনার ছেলেমেয়েরা সেই গুণা ভাগ আপনাকে নিতে হবে। ছেলেমেয়ে ওইরকম যদি নাস্তিক হয় তাহলে যতই বড় আলেম, আমাদের এলাকায় আলেম ছিল যে আলেমের ছেলে নাস্তিক, সুবহানাল্লাহ, আলেমের ছেলে স্কুলে হেডমাস্টার আর নেতা হওয়ার পর রাজনীতিতে নামার পরে সে নাস্তিক, এই বোঝা টানতে হবে। যদি তরবিয়তে ইসলামিক লালন পালনে গাফিলতি হয়ে থাকে, না আলেম কিন্তু মাদ্রাসায় পড়াবে না, মাদ্রাসা পড়ে ফকির তৈরি করবো না, এরকম কিছু মৌলবী সাহেবদের ধ্যান ধারণা আছে, আল্লাহ পাক সব মৌলবী সাহেবদেরকে হেদায়েত করে, নিজে যেখান থেকে রুজিও মাদ্রাসা না পড়লে নিজে খেতে পেত না, মাদ্রাসা পড়ে মাদ্রাসায় চাকরি করে, আলিয়া মাদ্রাসায় অথবা কমি মাদ্রাসায় চাকরি করে, আর ছেলেকে দুটো পয়সা হয়েছে সেজন্য না না না আমি নয় ফকির বিদ্যা পড়েছি, তাই বলে আমার ছেলেকে ফকির বাড়াবো নাকি, না করবো না। ও আতার আহম রেকর্ড হচ্ছে তোমার মতের পরে, তোমার মতের পরে তোমার গুনার বোঝা বাড়তে আছে। এই আয়াত সম্পর্কে যত বলবেন অনেক কিছু বলা রয়েছে, ইন্না নাহনু নুহিল মাউতা, আল্লাহ পাক মৃতদেরকে জীবিত করেন, ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, এবং তারা যা পিছনে ছেড়ে এসেছে তা আমি লিখে থাকি। যেমন আপনার ছেলে মেয়েদের রুজি রোজগারের জন্য আপনি কি ছেড়ে এসেছেন, রুজি রোজগারের জন্য যদি আপনি হালাল কিছু ছেড়ে আসেন, একটা দোকান আছে, দোকানটা হালাল ব্যবসার দোকান, তাহলে তো ভালো কথা, হালাল রুজির ব্যবস্থা রেখেছেন, তাহলে নাকি পাবেন ছেলে মেয়েদের আপনি রুজি রোজগারের জন্য একটা ভালো জারিয়া রেখে এসছেন, ভালো মাধ্যম রেখে এসছেন, কিন্তু মদের দোকান একটা রেখে, একটা লাইসেন্স নিয়ে রেখে এসছেন মদের, আরে সিনেমা হল, বড় বড় মুসলিমরা কিন্তু সিনেমা হলের মালিক আজকাল, হ্যাঁ সিনেমা হল একটা ছেলে মেয়েদের জন্য ছেড়ে গেছে, আমার এলাকায় এমন এক মুসলিম আছে হাজি সাহেব, মরে গেছে দুনিয়া থেকে, ওর ছেলে মেয়েদের জমি জায়গা বিক্রি করে একটা সিনেমা হল করে দিয়ে চলে গেছে, একটা সিনেমা হল করে দিয়ে চলে গেছে, বাস্তব কথা এগুলো কোনো কাল্পনিক কথা নয়, এরকম বহু লোক আছে। আপনি এখান থেকে রুজি রোজগার বেতনের টাকা দিয়ে ছেলে মেয়েদের জন্য ওখানে ব্যবসায়ী প্রতিষ্ঠান তৈরি করেননি, বরং থাইল্যান্ডের জুয়ার টাকা দিয়ে, ব্লু ফিল্মের সিডির পয়সা দিয়ে, হ্যাঁ কফিলের চুরি করা পয়সা দিয়ে, এরকম হারাম পয়সা দিয়ে ওখানে ব্যবসায় প্রতিষ্ঠান বাংলাদেশ তৈরি করে গেছে, তাহলে আসা রহম আপনার মরে যাওয়ার পরে ওগুনার বোঝা বাড়তে আছে, কারণ আপনার ছেলেমেয়েরা আপনার মাধ্যমে হারাম খেতে আছে, ওই হারাম হারামের উপর রুজি নির্ভরশীল আপনার ছেলেমেয়েদের। ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, হাদিসটা বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানা, ভালো আদর্শ যদি ছেড়ে যেতে পারে, ফালাহু আজরুহা, নিজেও নেকি পাবেন, ওয়া আজরু মান আমেলা বিহা, যত লোক ভালো কাজ করবে আপনার কারণে সমস্ত এক ভাগ আপনি আজর সওয়াব নেকি পেতেই থাকবেন, হ্যাঁ কারো নেকি কমানো হবে না, ওদেরকে যে আপনাকে দেবেন এটা করবেন, আল্লাহ পাক নিজের রহমত থেকে দেবেন। ওমান সান্না ফিল ইসলাম সুন্নাতান সাইয়্যাতান, সুন্নাতান সাইয়্যাতান বিদাতান সাইয়্যাতান, কেউ যদি খারাপ আদর্শ চালু করে, যেমন খারাপ আদর্শের উদাহরণ দিলাম, সিনেমা হল রেখে গেছেন, হারাম ব্যবসা রেখে গেছেন, জুয়ার ব্যবসা রেখে গেছেন, আপনার লটারির ব্যবসা রেখে গেছেন, বিড়ির ব্যবসা রেখে গেছেন, বিড়ি কোম্পানি, আমাদের দেশে বহু বিড়ি কোম্পানি, সিগারেট কোম্পানি, ছেলে মেয়েদের জন্য ওইটাই হচ্ছে রুজি রোজগারের পথ রেখে গেছেন, সুন্নাতান সাইয়্যা, ফালাহু উইজরুহা, এই বোঝা তাকে টানতে হবে, ওয়া উইজরু মান আমেলা, যত লোক এর মাধ্যমে পথভ্রষ্ট হবে, শুধু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে না, রুজি রোজগারের ক্ষেত্রে না, আকীদার ক্ষেত্রেও, কেউ যদি জাতিকে ভালো হেদায়ত দিয়ে থাকে, তৌহিদ সুন্নতের দাওয়াত দিয়ে থাকে, নেক আমলের দিকে দাওয়াত দিয়ে থাকে, তাহলে তার সওয়াব পেতে থাকবে কিয়ামত পর্যন্ত, যত লোক তাদের মাধ্যমে হেদায়ত পেয়েছে। আজই খারাপ দিকে, শিরকের দিকে, বিদাতের দিকে আহ্বান করে থাকে। গ্রামে মিলাদ হইতো না, মিলাদ চালু করে গেছে। হ্যাঁ, গ্রামে সাহেবরাত হইতো না, সাহেবরাত হালুয়া রুটি চালু করে গেছে। হ্যাঁ, গ্রামে কোরআনখানি হইতো না, ওইসব বিদাত চালু করে গেছে। গ্রামে ছিল না কেয়াম, কেয়াম চালু করে গেছে। গ্রামে কবর আজান ছিল না, কবর আজান চালু করে গেছে। আরো বহু বিদাত বলেন না, যে কোনো বিদাতের কথা। হ্যাঁ, গ্রামে মাজার ছিল না, মাজার রেখে মাজার করে গেছে। হ্যাঁ, মাজারটা অনাবাদ হয়েছিল, আবাদ করে গেছে, সাজিয়ে গেছে ভালো করে। মাজারটা কাঁচা ছিল, পাকা করার পরে ওর উপরে একটা গম্বুজ তৈরি করে গেছে। অমান সান্নাখিল ইসলামের সন্ন্যতন সৈয়াদ, যেই ব্যক্তি এই খারাপ কাজগুলিতে শিরক বিদাত কুফরি হারাম কাজ নাজায়েজ কাজ এসবে অংশ নিয়েছে, যতদিন বেঁচে থাকলো তো তা তো হিজরু হা বোঝা টানলে গুনহা হিজরু মান আমেলা, যত লোক এর কারণে গোমরা হবে কিয়ামত পর্যন্ত সবার বোঝা গুনহার বোঝা এক ভাগ করে পেতেই থাকবে। এই জন্য আদম আলী সালামের ছেলে কাবির, কাবির সম্পর্কে কি আছে বলেন, হাদিস জানা আছে কি? দুনিয়াতে কত লক্ষণ হচ্ছে, এক এক দিনে হাজার হাজার লক্ষণ হচ্ছে সারা পৃথিবীতে এক এক দিনে। কিয়ামত পর্যন্ত কত লোক মার্ডার হবে, খুন হবে, যত লক্ষণ হয়েছে এই কাবিলের পরে আর বর্তমান হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে, সকল খুনের এক ভাগ করে খুনের গুনাহ কাবিলের আমল নামাতে রেকর্ড হচ্ছে। লিআন্নাহু আউওয়ালুমান সান্নাল কাতলা, হাদিস আছে যে এক ভাগ তাকে গুনাহ দেওয়া হচ্ছে এই জন্য যে প্রথম এই খুন চালু করেছে এই কাবিল, হাবিল নিজের ভাইকে খুন করে। নিজেই সাদকা হয়তো করেছেন কিন্তু সাদকার নেকি চলতি আছে। সাদকা করেছেন, একটা নলকূপ দিয়েছেন মাদ্রাসায়, মসজিদে, গরিবের বাড়িতে, গরিবের একটা বাথরুম তৈরি করে, বেজ্জুতি হয়ে মাসতালাতে, পাটের জমিতে, মাঠে ঘাটে তাদের মহিলাদের পায়খানা করতে হচ্ছিল, পেশাব করতে হচ্ছিল, আপনি বাথরুম তৈরি করে দিয়ে গেছেন। হ্যাঁ, বোরখা দিয়ে গেছেন, মরে গেলেন তারপরে, আপনারও বোরখা না হলে গরিব ওই বোরখা পড়তে পারত না গরিব মহিলা। এইভাবে যে কোনো দাম ধরেন, হ্যাঁ, যেটা আপনার পরে পিছনে ছেড়ে এসছেন আপনি, সাদাকাতুন জারি, এমন সাদকা যেটা কন্টিনিউ থাকে, কিছুদিন ধরে চলতে পারে, মসজিদ মাদ্রাসা, হ্যাঁ, ইসলামের দাওয়াতের কাজে খরচ করে গেছেন, দাওয়াতের কাজ চলতে আছে, ইসলামিক লাইব্রেরি তৈরি করেছেন, সাদাকাতুন জারি, আর ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন কোন বিদ্যা ছেড়েছেন যা দিয়ে মানুষরা লাভবান হচ্ছে, লাভবান হচ্ছে। আপনি আপনার গ্রামে এই তৌহিদের এলেম না নিয়ে গেলে কবর মাজার পূজা লোকেরা ছাড়তো না, সহি নামাজ শিক্ষা না নিয়ে গেলে ওই বিদাতি নামাজ, তিন বিদাত দিয়ে নামাজ শুরু করা যাচ্ছিল, চালু গ্রামে থাকতো, কিন্তু আপনি আলহামদুলিল্লাহ ওই বিদাত উৎখাত করে নামাজের শুরুতে যে ত্রিপুল বিদাত আর শেষে যে বিদাত বা এক বিদাত, এই সব বিদাত থেকে মুক্ত করেছেন লোককে। এলমিন এমন এক এলম বিদ্যা ছেড়ে গেছেন যা দিয়ে বেশ কিছু লোকের, অল্পই হোক আর বেশি লোক, যত বেশি লোকের উপকার করতে পারবেন তত বেশি আপনি নেকি মওতের পরেও পেতে থাকবেন। আও এলমিন ইউনতাফাউ বিহি, এরকমই লিখনই হতে পারে, এরকমই বক্তব্য হতে পারে, তা দিয়ে নেকি পৌঁছিতে থাকবে। মরে গেছে, নেকি পৌঁছিতে আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারীতে নেকি পৌঁছিতে আছে, এই তফসির ইবনে কাসির দিয়ে ইমাম ইবনে কাসির কাছে নেকি পৌঁছিতেই আছে, ঠিক না, নেকি পৌঁছিতে আছে, অথচ 1200 বছর আগে মারা গেছে, নেকি পৌঁছিতে আছে। এইভাবে যে কোনো ব্যক্তি সম্পর্কে নিতে পারে সেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা সকলে হেদায়েত হয়েছি, সকলে হেদায়েত হয়েছে, আমাদের পূর্বপুরুষেরা আমরা হেদায়েত হয়েছি। সুতরাং আমাদের যতগুলি নেকির এক ভাগ করে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতে পেতে আছেন, বকশিতে হবে না, বেদাতের থেকে বকশাইতে যাবেন না, এই উমরাটা নবীর নামে, এই কুরবানিটা নবীর নামে, এইটা এটা কুরবানি আমার, এটা কুরবানি নবীর না, ওই সব বেদাতি তরিকে যাবেন না। এমনিতে আপনি যখন কুরবানি করেছেন, কুরবানির শিক্ষা কোথায় বলেন? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সুতরাং আপনার 10টা কুরবানি 10টা নেকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলতে হবে না যে আমি বকশাই না। আপনি যে কোরআন খতম করলেন কোথায় শিখলেন? শুধু আপনার 10 খতম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতে পাচ্ছেন, আপনিও পাচ্ছেন, তিনিও পাচ্ছেন, জি, কারণ সুন্নাতে হাসানা তিনি ছেড়ে গেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কি আউওয়ালাদিন সালিহিন, নেক সন্তান যদি ছেড়ে যান তাহলে বোঝা গেল শুধু সন্তান জন্মে দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার করে দিলেন, আর ইউরোপ আমেরিকা পাঠিয়ে দিয়ে অমুক ইউনিভার্সিটিতে আমার ছেলে পড়াশোনা করে, বৈজ্ঞানিক হতে যাচ্ছে, কোনো ফায়দা নেই, আখেরাতে কিছুই পাবেন না। কখন পাবেন? ওয়ালাদিন সালেহিন, নেক সন্তান যদি হয়। আর আপনার জন্য এই নেক সন্তানই দোয়া করবে, বেদিন সন্তান কখনো আপনার জন্য দোয়া করবে না, আর দোয়া করলে তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। সুতরাং নেক সন্তান তৈরি করে যেতে হবে। নেক সন্তানটা ও আসারাহুম না তো মাকাদ্দামু ওয়া আসারাহুম, পিছনে ছেড়ে গেছেন আপনার নেক সন্তান। এই নেক সন্তান যত দোয়া করছে দোয়াতে আপনার ফায়দা হচ্ছে, আল্লাহ পাক তা রেকর্ড করছেন। তাই আল্লাহ বলছেন ওয়া নাক্তু মাকাদ্দামু ওয়া আসারাহুম। ওয়া আসারাহুমের আরেকটা তাফসীর, সেটা হচ্ছে মানুষের পদাঙ্ক, পায়ের নিশানা। আল্লাহ এটাও লিখেন, নেকির কাজে আপনি যে হেঁটে আসবেন, যে কোনো নেকির কাজে, নেকির কাজে যদি হেঁটে আসেন কদমে কদমে, আল্লাহ পাক নেকি লিখছেন। নাক্তু মাকাদ্দামু ওয়া আসারাহুম মানে খোতাহুম, পায়ের দাগগুলি, পায়ের নিশানাগুলি, পদাঙ্কগুলিকে লেখা হয়। এর প্রমাণ সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে এই দ্বিতীয় তাফসীরের, আর দুটোই ঠিক আছে, প্রথম তাফসীর আপন জায়গায় ঠিক আর এই তাফসীরও ঠিক। বানু সালমা, বানু সালমা গোত্র কিবলাতেন মসজিদের আসবে ওই দিকে বসবাস করত, তখন তারা দেখলেন যে মসজিদে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করলেন, আর মসজিদে নবীর আশেপাশে বেশ কিছু জায়গা ভিটে মাটি খালি আছে। তখন তাদের আন্তরিক ইচ্ছা হলো যে আমরা কিবলাতেন মসজিদে এত দূরে কেন থাকি, আর ওখানে কেন নামাজ পড়ি, মাঝে মধ্যে নবীর পিছনে আসতে পারছি, আমরা বাড়ি ঘর নিয়ে এইদিকে চলে আসি, মসজিদের আশেপাশে বাড়ি বেঁধে নেবো, পাঁচ অক্ত নামাজ মসজিদে নবীতে পড়ব। নবী শাসন জানতে বললেন, তখন বলছেন না এই কাজ তোমরা করিও না, ওখানে থাকো, আর ওখান থেকে তোমরা চেষ্টা করো যে হেঁটে এসে আমার পিছনে নামাজ পড়ে, আর যত বেশি কদম করে মানে পায়ে হেঁটে এসে যত বেশি কদম বাড়বে, পদঙ্ক বাড়বে, তত বেশি তোমাদের নেকি বাড়বে। এই মর্মে নবী সাল্লাম দুটো বাক্য বলেছিলেন, একটাই বাক্য দুবার রিপিট করেছিলেন, দেয়ারকম তুক্তাবো আসারকম, দেয়ারকম তুক্তাবো আসারকম, তোমাদের বাড়ি ঘর গুলি থেকে মসজিদে যে তোমরা হেঁটে আসবে দূর থেকে মসজিদে নববীতে, তোমাদের আসার মানে পায়ের নিশানাগুলিকে আল্লাহ এই আমলনামায় লিখা হবে, আমলনামে লিখা হবে যে 500 কদম হেঁটে এসছে, 2000 কদম হেঁটে এসছে, আর যে মসজিদের বিল্ডিং এ থাকে আর মসজিদ থেকে নেমে ধাই করে এসে মসজিদে হাজির হয়ে গেল আউয়াল কাতারে, আর একটা লোক 5 মিনিট 7 মিনিট হেঁটে আসে, অনেক নেকির তারতম্য হয়ে যাবে, অনেক নেকির পার্থক্য হয়ে যাবে। ওয়াসারাম, আল্লাহপাক বলছেন যে আমি লিখে রাখি যা তারা আগে পাঠিয়েছে, মানে জীবদ্দশায় নেক আমল পাঠিয়েছে, ওয়াসারাহুম, এবং তাদের পায়ের নিশানাগুলিও লিখে রাখি। শুধু নামাজের ক্ষেত্রে নয়, বরং দিনের ক্ষেত্রে, নামাজ হচ্ছে আমল, এলেম শিখা, ওর গুরুত্ব আরো বেশি। এই জন্য হাদিসে এই কথা নেই যে নামাজির পায়ের তলায় ফেরেস্তা দানা বিছায় আছে, কি নামাজি নামাজ পড়তে যখন মসজিদ আসে তখন ফেরেস্তা ডানা বিছায়, এরকম হাদিস আছে? কিন্তু হাদিস আছে যে এলেম শিখার জন্য, কোরআনে বা হাদিসের জ্ঞান হাসিল করার জন্য কেউ যদি হেঁটে আসে তাহলে তালে বলে এলমের পায়ের তলায় ফেরেস্তা শ্রদ্ধার ডানা বিছিয়ে দেন, আছে না নেই? ওয়াইনাল মালাইকাতা লাতাদাও আজনেহা তাহা রেদাল্লে তালেবেল এলমে বেমায়াসনাও, ওয়াইনাল মালাইকা, ফেরেস্তা গুণ মালাইকা, লাতাদাও আজনেহা তাহা, জানা মানে হচ্ছে ডানা, পাখা, পাখাগুলিকে ডানাগুলিকে শ্রদ্ধার সাথে বিছিয়ে দেন ফেরেশতারা। ফেজানলে তালেবুল ইলমে, তালেবুল ইলম যে ইলম তলব করার জন্য, কোরআনের তাফসীর শেখার জন্য, হাদিসের অর্থ বোঝার জন্য, সহি আকীদা শেখার জন্য, ইসলামিক সেন্টারে হোক অথবা সহি আকীদার মাদ্রাসায় হোক, যে কোনো জায়গায় হোক, কোনো ঘরে কোনো বিল্ডিং এ হোক, কিন্তু সহি কথা শিখতে হবে। যদি হেঁটে যায় তাহলে পায়ের তলায় ফেরেশতারা কর ডানা বিছিয়ে দেন, রেজান বে মায়াস নাউ, যা করছে এই তালেবে এলম, এলম সন্ধানকারী তার উপর সন্তুষ্ট হয়ে, কত শ্রদ্ধা সম্মান। তাহলে কদমে কদমে নেকি লিখা হবে না? যাদের পায়ের তলে ফেরেশতা পর ডানা বিছিয়ে দেন তাদের কদমগুলি লিখা হবে না? অবশ্যই লিখা হবে। সুতরাং আপনার নেকি থেকে মাহরুম নন, বরং ইনশাআল্লাহ তাআলা আপনাদের সকলকে নেকি দিবেন, আল্লাহ পাক আমাদের আগ্রহ যেন আরো বেশি বাড়িয়ে দেবেন। গত সপ্তাহ থেকে সূরা ইয়াসিনের তাফসীর শুরু করেছিলাম, আজকে দ্বিতীয় পর্ব সূরা ইয়াসিনের তাফসীরের আয়াত নম্বর 13 থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে এমন একটি গ্রাম বা শহর বা এলাকার কথা উল্লেখ করেছেন যে এলাকায় আল্লাহ পাক প্রথম দুইজন রাসূল পাঠিয়েছিলেন, তাদেরকে অস্বীকার করেছিল তৃতীয় রাসূল পাঠিয়েছিলেন, এক এলাকায় তিন রাসূল পরপর পাঠিয়েছিলেন, কিন্তু তারা তারপরে ঈমান নিয়ে আসেনি, আল্লাহপাক তাদেরকে ধ্বংস করেছিলেন। এই ঘটনা সংক্ষেপে আল্লাহপাক এখানে উল্লেখ করেছেন, মক্কার লোকদেরকে উপদেশ দেওয়ার জন্য সর্বপ্রথম যাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ রাসূল করে প্রেরণ করেছিলেন, আর তারপরে পরোক্ষভাবে সমস্ত মানব জাতিকে এই উপদেশ দেওয়ার জন্য, সচেতন করার জন্য যে তোমরাও যদি সেই রকম করো তো আল্লাহ পাকের আজাব তোমাদের উপর ওই রকমই আসবে দুনিয়াতে, এবং পরকালে তো আল্লাহ পাকের চিরকালের জাহান্নামের শাস্তি রয়েছে। আল্লাহ পাকের সাদ করেছেন, ওয়াদরিব লাহুম মাসালান, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের জন্য অর্থাৎ আরবদের জন্য, মক্কাবাসীর জন্য তুমি একটি দৃষ্টান্ত বর্ণনা করো, মোবাইলগুলি বন্ধ করে নেন, দৃষ্টান্ত বর্ণনা করো। দারাবার এর আগে তাফসির করতে গিয়ে অনেকবারই বলেছি যে কয়েকটি অর্থ হয়, একটি অর্থ হচ্ছে দারাবা মানে যেটা প্রসিদ্ধ অর্থ সেটা হচ্ছে মার দেওয়া, দারাবা মানে মারা, কাউকে মার দেওয়াকে দারাবা বলা হয়, আর যদি দুই পক্ষ থেকে মারামারি হয় তাহলে মোদারাবা বলা হয়, তো দারাবা এদেরও মানে মারা, এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ। আর দারাবার দ্বিতীয় অর্থ হচ্ছে বর্ণনা করা, দারাবা মানে হচ্ছে বর্ণনা করা, দারাবা আল্লাহু মাসালান, আল্লাহ পাক দৃষ্টান্ত বর্ণনা করেছেন। কোরআনে কারিমে এই অর্থে অনেকগুলি আয়াত উল্লেখিত হয়েছে। তৃতীয় অর্থ হচ্ছে দারাবা মানে ভ্রমণ করা, সফর করা, তোমরা যখন আল্লাহ রাস্তায় ভ্রমণ করবে, সফর করবে, অর্থাৎ জিহাদের সফর নবী করিম সাল্লামের সাহাবাই কেরামগঞ্জ করতেন, তাদের সম্পর্কে বলা হয়েছে। এখানে আল্লাহ পাক বর্ণনা করা, দৃষ্টান্ত পেশ করা, উপমা পেশ করা অর্থে আল্লাহ পাক উল্লেখ করেছেন ওয়াদরিব আমরের সিগা, ওয়াদরিব লাহুম, তাদের উদ্দেশ্যে তুমি বর্ণনা করে দাও, মাসালান একটি দৃষ্টান্ত, আসহাবাল কারিয়া জনপদের অধিবাসীদের, তারিয়া মানে গ্রাম, তারিয়া মানে শহর, তারিয়া এমন একটা শব্দ যেটা দুই অর্থে ব্যবহৃত হয়, গ্রামকে বলা হয় আর শহরকে আবার কারিয়া বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে কারিয়া বলেছেন, অথচ মদিনা সেই যুগে শহর ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে কারিয়া বলেছেন, আর কারিয়া মানে এমনি শাব্দিক অর্থ, গ্রামের অর্থ ব্যবহার হয়ে থাকে। আসহাব আল কারি, আসহাব সাহেবের বহুবচন বা সাহাবের বহুবচন, তার মানে গ্রামের সাথী মানে গ্রামের অধিবাসী, গ্রামের সঙ্গী, সাহেব মানে সঙ্গী, গ্রামের সঙ্গী মানে গ্রামের অধিবাসী বা শহরের অধিবাসী, শহরের কোন একটি বিশেষ জনপদ বা বিশেষ একটি শহরের গ্রামের অধিবাসীদের দৃষ্টান্ত তাদের সামনে পেশ করে দাও, যে গ্রামের লোকেরা কি করেছিল, তাদের উদ্দেশ্যে আমি কি করেছিলাম, তা আল্লাহ পাক বর্ণনা করেছেন ইজ জা আহাল মুরসালুন থেকে, স্মরণ করো যখন তাদের কাছে বা সেই জনপদে সেই শহরে আগমন করেছিল রাসূল গণ, মুরসালুন আল্লাহ বলেছেন বহু বচন, তাহলে সেখানে একাধিক রাসূল একই যুগে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে অনেক যুগে এমন হয়েছে যে একই জামানায় একই সময়ে একই এলাকায় একাধিক রাসূল পাঠিয়েছে, এমনও হয়েছে যে হয়তো বিভিন্ন এলাকায় একই যুগে কয়েকজন রাসূল কাজ করছেন, এই রাসূল এই এলাকার জন্য বা এই গোত্রে বংশের জন্য, আর এক রাসূল আর এক বংশের জন্য, এইভাবে হয়েছে, আবার একই এলাকার লোকের জন্য একই গোত্রের জন্য একাধিক রাসূল আল্লাহ পাঠিয়েছেন, যেমন এই আয়াতগুলি প্রমাণ করে ইজ আরসালনা ইলাইহিম ইসনাইনি, যখন তাদের উদ্দেশ্যে আমি রাসূল করে প্রেরণ করেছিলাম দুইজন রাসূলকে, দুইজন ব্যক্তিকে, ইসনাইন, দুইজন রাসূল একসাথে আল্লাহ পাক পাঠালেন, যেমন মুসা আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালামকে, দুইজনকে একসাথে আল্লাহ পাক ফিরাউন এবং ফিরাউনের বংশধর, ফিরাউনের জাতির উদ্দেশ্যে তাদের হিদায়ত করার জন্য পাঠিয়েছিলেন, ঠিক তেমনি দুইজন রাসূলকে কোন এককালে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, ফাকাজ্জাবুহুমা, কিন্তু ওই জাতি এই দুই রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করল, অস্বীকার করল, কাজ্জাবা কাজ্জাবা মানে মিথ্যা, মানে কাজ্জাবা মানে নিজে মিথ্যা বলা, আর কাজ্জাবা মানে অন্যকে মিথ্যা মনে করা, মিথ্যা বলে আখ্যায়িত করা, আর মিথ্যা বলে আখ্যায়িত করা বা মিথ্যা প্রতিপন্ন করা, অস্বীকার, এতে অর্থ হচ্ছে অস্বীকারের, কাউকে যদি আপনি মিথ্যা মনে করেন তার মানে তাকে অস্বীকার করলেন, রাসূল এসে বলছেন যে এক আল্লাহর ইবাদত করো, আর আমি যা বলছি তা মান, আপনি মিথ্যা মনে করলেন তার মানে অস্বীকার করলেন। এই জন্য অনেক অনুবাদকরা ভাব অর্থ করেছে ফাকাজাবু হুমা, সুতরাং ওই দুই রসুলকে এই এলাকার লোকেরা অস্বীকার করলো, অমান্য করলো। ফাজাজনাবে সালিস, তখন তৃতীয় রসুল দিয়ে আমি ওই দুইজন রসুলকে সমর্থন দিলাম বা শক্তিশালী করলাম, তাদের শক্তি বৃদ্ধি করলাম। আজ্জাজা ইয়াজ্জিজু, তাজিজান মানে হয় শক্তি বৃদ্ধি করা, শক্তি বৃদ্ধি করা, শক্তিশালী করা। তাহলে রাসূল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য রাসূলদেরকে শক্তিশালী করেছেন। কথা একজন বলেন তাহলে ইহেও প্রতিপন্ন করে মানুষে পাগল বলবে, কিন্তু দুইজন বললে আরে একটু শক্তি হলো। দুজন একই কথা দুজন বলছে, কথাতে মিল আছে। আপনারা যারা আমি শিল্পী দাঁতের মাঝখানে কবর মাজার পূজা আর বিদাত আর মিলাদ শেষ নাই, ওই সমাজে একজন লোক বললে একবার বলবে পাগল, দুনিয়ার কোথাও শুনিনি এইরকম কথা। দুজন বলতে লাগলে পাগল বললে একটু চিন্তা করে বলতে হবে, দুইজন হয়েছে তাও যদি দুই বংশ থেকে প্রভাবশালী হয় তাহলে একটু ভয় করবে, তিনজন আর একটু শক্তি হইল। এই জন্য বলি যে আপনারা প্রথমে ছোটখাটো মাসলা না তুললে একটু শক্তি অর্জন করেন, শক্তি অর্জন করেন, লোক তৈরি করেন, ছোটখাটো মাসলায় না ঢুকে বড় বড় রোগের চিকিৎসা করেন। আর ছোট মাসলাগুলিকে, সবগুলি মাসলা দিনের বড় ছোট নাই, কিন্তু কিছু আছে সুন্নাত, কিছু আছে মুস্তাহাব জিনিস, কিছু আছে আকীদার বিষয়, কিছু আছে আমলের বিষয়, কিছু আছে ফিকহের মাসলা মাসাইল, জায়েজ নাজায়েজের ব্যাপার আছে, কিন্তু আকীদা নষ্ট হয়ে ঈমান কুফরের বিষয় না যে এগুলি না মানলে একবারে কাফের হয়ে যাবে, তবে সুন্নাত ছাড়লে নেকি কম হবে, সুন্নাত ত্যাগ করলো, অনুত্তম কাজ করলো, সাগিরা গোনা করলো, হয়তো এরকম বিষয় রয়েছে। সুতরাং ওইসব মাসলাই না পড়ে আকীদার সংশোধন করে, আর আকীদার ওপর অনেকে একমত হবে, হয়তো দু চারটা মাসলা একমত হইতে পারছে না ফিকহের মাসলা মাসাইলে অথবা সুন্নতের ব্যাপারে, কিন্তু আকীদায় হতে একমত আপনার সাথে, তাদের কাছ থেকে আপনি সহযোগিতা নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় রাসূল দিয়েও ফাজাজ নবে সালিস শক্তিশালী করলেন আগের প্রেরিত দুই রাসূলকে, একসাথে একই এলাকায় তিন রাসূল আল্লাহ পাঠালেন। ফাকালু, অতপর এই তিন রাসূল একসাথে হয়ে বললেন ইন্না ইলাইকুম মুরসালুন, নিশ্চয়ই আমরা তোমাদের উদ্দেশ্যে প্রেরিত হয়েছি, তোমাদের জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন রাসূল করে। এই রাসূলগণ তারা কে ছিলেন আর কোন এলাকায় ছিলেন, এই নিয়ে তাফসীরকারদের দ্বিমত রয়েছে বড়, আর কোনটাই সহি সনদ দ্বারা কোন সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। শহর সম্পর্কে একদল বলেছে আন্তাকিয়া নামক এক এলাকা ছিল, শহর ছিল, সেখানে পাঠানো হয়েছে, কিন্তু সহি সনদ দ্বারা তা প্রমাণিত নয়। আর স্থান যে কোনো স্থান হোক, আল্লাহ পাকের জমিনে কোন এক এলাকা পাঠিয়েছে, আল্লাহ পাকের কাছে কোন স্থান গুরুত্ব রাখে না বলে আল্লাহ পাক স্থানের কথা উল্লেখ করেনি। যদি গুরুত্বপূর্ণ বিষয় হতো, স্থানের মাধ্যমে আমাদের বিশেষ কোনো হেদায়ত থাকত, তাহলে আল্লাহ পাক ওই এলাকার নাম উল্লেখ করতেন। এই রাসূলগণকে যদি ইন্ডিয়াও পাঠিয়ে থাকে, জাপানেও পাঠিয়ে থাকে, আল্লাহ পাক যদি চীনেও পাঠিয়ে থাকেন অথবা প্যালেস্টাইনে পাঠিয়ে থাকেন, ইরাকে পাঠিয়ে থাকেন অথবা দামেস্কে পাঠিয়ে থাকেন, তুরস্কে পাঠিয়ে থাকেন, পার্থক্য আছে কিছু? তাদের উদ্দেশ্য কি ছিল, কি জন্য এসেছিলেন, আর মেনেছিল না মানেনি, পরিণাম কি হয়েছিল, এটা হচ্ছে আসল বিষয় যেখান থেকে আমাদের উপদেশ নিতে হবে, যে এলাকায় পাঠানো হোক না কেন। সুতরাং স্থানের বিষয়টি বড় বিষয় না, আর এইগুলোর এই সব তফসিলের কথার পিছনে পড়ার কোনো ফায়দা নেই, কোন এলাকা জানতে হবে, কোন এলাকায় নবীগণ এসেছিলেন। আর একটি বিষয় যেটা দ্বিমতের বিষয়, সেটা হচ্ছে এই রাসূলগণ আল্লাহ পাকের রাসূল ছিলেন না আর কিছু, আল্লাহ পাকের আর কিছু বলতে একদল তাফসীরকার বলেছেন এরা তিনজন রাসূল ছিলেন না, আল্লাহ পাকের নবী ছিলেন না, বা রাসূলের আর একটা অর্থ হচ্ছে দূত, আর এক ব্যক্তির দূত আর অন্য একাধিক ব্যক্তি হতে পারে, এক ব্যক্তি অথবা একাধিক ব্যক্তি হতে পারে। যেমন আজকালকার রাষ্ট্রদূত, সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত পাঠানো আছে, বলছে না বলছে না রাষ্ট্রদূত, আরবিতে কিন্তু বলা হয় দূতকে বলা হয় রাসূল। হ্যাঁ, যে কোনো বার্তা নিয়ে যাচ্ছে কোনো জায়গায় তাকে রাসূল বলা হয়। একদল তাফসীরকার বলেছেন যে ঈসা আলাইহিসসালাম তখনকার যুগের রাসূল ছিলেন, যার কাছে আল্লাহ পাক ইনজিল নাজিল করেছেন, আর ঈসা আলাইহিসসালামের কিছু হাওয়ারি মানে ঘনিষ্ঠ সহযোগী যারা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামগণ সাহাবা, তারা দিনের দাওয়াতের কাজ বিভিন্ন এলাকায় গিয়েছেন, ঈসা আলাইহিসসালামের হাওয়ারি যারা ঘনিষ্ঠ সঙ্গী সাথী, তাদেরকে হাওয়ারি বলা হয়েছে কোরআনে কারীমের ভাষায়, এই হাওয়ারিদেরকে বিভিন্ন এলাকায় দিনের দাওয়াত দেওয়ার জন্য, প্রচার করার জন্য তিনি পাঠিয়েছিলেন। তো একদল তাফসীরকার বলছেন যে এরা আল্লাহ পাকের রসুল ছিলেন না, বরং ঈসা আলাইহিস সালামের প্রেরিত দূত ছিলেন, ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে দ্বীনের মুবাল্লিগ দায়ী ছিলেন। প্রথম দুজন পাঠালেন ঈসা আলাইহিস সালাম, তারপরে তাদেরকে যখন অমান্য করলো তৃতীয় ব্যক্তিকে পাঠালেন। কিন্তু কোরআনের বাকভঙ্গিমা, কোরআনের ভাষা আল্লাহ পাকের কালাম এর সমর্থন করে না। আল্লাহ বলছেন ঈসা আলাইহিস সালাম আমি পাঠালাম, যদি ঈসা আলাইহিস সালাম পাঠাতেন তাহলে অন্য কোন ভাষায় আল্লাহ পাক ব্যক্ত করতেন, যাতে একটু বোঝা যেত যে আল্লাহ পাকের পক্ষ থেকে এরা প্রেরিত ছিল না, বরং ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে প্রেরিত ছিল, তাই না? এই জন্য এই মতটি দুর্বল। তাহলে আরেকটি মত কি থাকলো, যে এরা আল্লাহ পাকের প্রেরিত রাসূল ছিলেন। পালু জাতিরা কি বলল, তিনজন রাসূল একই কথা বলছে তারপর বিশ্বাস, মানব জাতিকে শয়তান কিভাবে গুমরা করেছে। আল্লাহ পাকের কথা, আখেরাতের কথা, গাইবের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা তিনজন রাসূল বলছেন, হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহ পাকের নেক বান্দারা বলছেন, অধিকাংশ মানুষ বিশ্বাস করেন, এমনকি জন্মগত অনেক মুসলিম বিশ্বাস করেন, আর মাত্র একটা মা, একটাই মা মাত্র, তাই না, বলছে যে এটাই তোমার বাবা। যখন বাল্যকালে আমাদের মুখ ফুটেছে, লোক চিনতে শিখেছি, বলেছে এটাই তোমার বাবা, সত্য বলুক আর মিথ্যা লোক বিশ্বাস করে নিয়েছে, 100% বিশ্বাস এইটাই আমার বাবা, সারা জিন্দগিতে কোটি কোটি বার হয়তো বাবা বাবা বলছেন, আব্বা বলছেন, এটা গায়েব না, এটা কি করে বিশ্বাস করছেন? আপনি কি দেখেছিলেন যেটি আসল, আমার হাতি কি আসল বাবা না এখানে কোনো জালিয়াতি হয়েছে, জানেন না, তারপরে কি করে বিশ্বাস করছেন? সুতরাং যারা নাস্তিক অথবা যারা বলছে আমরা না দেখে বিশ্বাস করি না, আমরা ওইসব গায়েব চাই, ওইসব ধারধারি না, তাদেরকে বলবো যে তারা আসলে প্রথম এই বিশ্বাসটাই বাদ, যে আমার মা যে বলছে যে এটা আমার বাপ, এটাই মিথ্যা, আর এটা যদি মিথ্যা হয় তার মানে ওর নাম কি হবে, যার সন্তান। গায়েব বিশ্বাস করছে মানুষ, যে কোনো নাস্তিক পর্যন্ত এই গায়েব, এই না দেখা বিষয় বিশ্বাস করছে যে এটা আমার বাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ওই এলাকার লোকেরা বলল, কালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতো মানুষ, মা আনতুম তোমরা তো কিছু নও, ইল্লা বাশারুম মিসলুনা একমাত্র আমাদের মতোই মানুষ, এটা হচ্ছে শাব্দিক অর্থ, তোমরা আমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নও, কি করে তোমাদেরকে রাসূল মানবো, তোমরা আমাদের মতো মানুষ, আমাদের মতোই খাও, আমাদের মতোই পানির প্রয়োজন হয়, আমাদের মতোই তোমাদের পেশাব পায়খানা করতে হয়, আমাদের মতোই তোমরা চলাফেরা করো, আমাদের মতোই তোমরা ক্লান্ত, আমাদের মতোই তোমরা দেখি ঘুমাও, তোমাদের কি কেউ রাসূল মনে করবো? হ্যাঁ, তাহলে জাহিলি যুগে কাফের মুশরিকরা, প্রত্যেকটি জাহিলি যুগে কাফের মুশরিকরা নবী রাসূলগণকে অবিশ্বাস করেছে কি অজুহাতে, যে আমাদের মতো মানুষ কেন বিশ্বাস করবো না, মানুষ আমাদের মতো বিশ্বাস করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে নবী রাসূলগণকে মানুষই পাঠিয়েছেন, কোরআন প্রমাণ করে না, প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো মানুষ, আমাদের মতো তারা ঘুমাতেন, আমাদের মতো তারা পানাহার করতেন, আমাদের মতো তাদের পেশাব পায়খানা প্রয়োজন হইতো, আমাদের মতো বিবাহ শাদী তাদের করতে হইতো, আমাদের মতো সবকিছু ছিল, তাদেরকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন। আর এই কারণেই কাফের সমাজ যুগে যুগে তাদেরকে অস্বীকার করেছে যে আমাদের মতো মানুষকে রাসূল কেন মানবে। তাহলে বিদআতপন্থীরা যারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ নন, তিনি নূর, তাদের কথা কি ওই জাহেলি যুগের যুগে যুগে যে কাফের মুশরিকরা বলেছে যে তোমাদের কি করে মানতে পারি মানুষ, তাদের সাথে সাদৃশ্যতা নেই, তাদেরই কথা নয়, এরাও বলছে যে আমরা এটা কি করে মানতে পারি যে মোহাম্মদ মানুষ, মোহাম্মদ সাল্লাম মানুষ না, তিনি নূর, কি করে হইতে পারে মানুষ, আর ওরাও বলেছে যে তোমরা মানুষ, সুতরাং মানুষ মানুষকে আমরা রসুল মানতে পারি, এরা বলছে রসুলকে আমরা মানুষই মানতে পারি, রসুল মানুষই নয়, রসুল মানুষ ছাড়া আর কিছু নূর। এর আগে অনেকবারই বলেছি, আবার খুব সংখ্যা বলছি, রসুল উল্লাহ আদম সন্তান না ফেরেস্তা সন্তান, আদম সন্তান, আদম সন্তান কি মানুষ না। মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, এটাই যুগে যুগে কাফের মুশরিকরা যারা অস্বীকার করেছে নবী রাসূলকে এই অজুহাত পেশ করেছে, আমাদের মতো মানুষকে আমরা নবী কি করে মানতে পারি। ওয়া মা আনজালা রাহমানু মিন শাই, আর আল্লাহ পাক যিনি দয়াময় এমন কিছু নাজিল করেনি, তোমরা এই সম্মান গড়া কথা নিয়েছো। ইন আন্তুম ইল্লা তাকযিবুন, তোমরা একমাত্র মিথ্যা কথাই বলছো। ইন এখানে নাইর অর্থ, ইনের পরে যদি কোথাও ইল্লা আসে আরবি গ্রামার মনে রাখবেন, যারা কোরআনটাকে শব্দ শব্দে বোঝার চেষ্টা করেন, ইন আন্তুম ইল্লা, ইনের পরে ইল্লা এসছে, যদি আসে তাহলে জানতে হবে যে ইনটা নায়ের অর্থে আছে। আর ইনের আসল অর্থ কি? ইন মানে যদি, ইন তাজহাব আজহাব, তুমি যাও তো আমি যাব, ইন তাকুল আকুল, তুমি যদি খাও আমি খাবো। হ্যাঁ, এটা হচ্ছে ইন মানে যদি, এটা হচ্ছে আসল অর্থ ইনের। ইন মানে না হয় না আসলে, কিন্তু আরবি ভাষার আর একটা ইনের অর্থ হচ্ছে যে ইনের পরে যদি ইল্লা, ইল্লা মানে কিন্তু, হ্যাঁ, বা ব্যতীত ব্যতিক্রম। তো ইন আন্তুম, তোমরা কিছু নাও, ইল্লা কিন্তু, তাহলে এখানে ইন মানে নাইর অর্থ, যদি অর্থ নাই, তোমরা মিথ্যা কথা বলছো শুধু। কালু, তখন তারা আবার তাদের কথোপকথন চলছে, নাইদের অথবা আল্লাহ পাকের নবীদের বলছেন, রব্বনাই আলামা, আরো তাগিদের সাথে, রব্বনাই আলামা, আমাদের রব আল্লাহ পাক ভালো জানছেন। তাহলে মানুষকে বিশ্বাস করানোর জন্য একবার বলা যথেষ্ট নয়, বহুবার বলতে হবে এবং বিভিন্ন ভাষায় বিভিন্ন ভঙ্গিমায় বলতে হবে। একবার একরকম করে বললেন, তাদের অন্তরে নামাইতে পারলেন না, তাদের ব্রেনে ঢুকাইতে পারলেন না, আরেকবার করে এই অন্যরকম করে বলেন, আর এক যুক্তি দিয়ে বলেন, আর এক ভাবে বলেন, বিভিন্ন ভাবে বলেন, হতে পারে এইভাবে বুঝলো না ওইভাবে বুঝবে। হ্যাঁ, অনেকে কোরআনের কথা হয়তো সরাসরি যা বলা হয়েছে না হয়তো ওটা মনে ধরে না, হাদিসের কথা ধরে না, যুক্তি দিয়ে বলে। যেমন নবীর নূর সম্পর্কে এর আগে বলেছি যে বিদাতিরা নবীকে নূর বলে এই উদ্দেশ্য তো, যে নূর নূর বললে কি হবে, বেশি সম্মান করব। তো নূর বললে বেশি সম্মান হয় না মানহানি করা হয়? এই যুক্তি, মানহানি করা হয়, কারণ আল্লাহ পাক ফেরেশতাদেরকে নূর দিয়ে তৈরি করেছেন, আর মানুষকে আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন, আর আল্লাহ পাক হুকুম করলেন ফেরেশতাকে নূরকে যে মাটিকে সেজদা কর, আদমকে সেজদা কর। তাহলে একটা লোককে যদি আয়াত বলি যে আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্না মা আনা বাশারুম মিছলুকুম, হে নবী তুমি বললে তো আমি তোমাদের মতো মানুষ, মানবে না? অন্তর বাঁকা হয়ে আছে, ফামাল্লাযীনা ফী কুলুবিহিম যাইগ, অন্তর বাঁকা হয়ে আছে, সুতরাং ফায়াত্তাবিউনা মা তাশাবা মিনহু, যেখানে সংশয় আছে সেখানে যাবে, স্পষ্ট কোরআন হাদিস মানতে চাইবে না, তখন যুক্তি দিয়ে বোঝানো হতে পারে, যুক্তি বুঝবে। এরা তখন বললেন রসুলগণ, রব্বনাই আলাম, আল্লাহ ভালো জানেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রব্বনাই আল, আমাদের আল্লাহ ভালো জানেন, ইন্না এলাইকুম লামুরসালুন। যারা বালাগত অলঙ্কার বিদ্যার পণ্ডিত তারা বলেছেন যে আগের বাক্যটি দেখেন আর এই বাক্যটি দেখেন, দুটো বাক্য পার্থক্য। আগের বাক্য ছিল ইন্না এলাইকুম মুরসালুন, কি ছিল? ইন্না ইলাইকুম মুরসালুন, ফাআজ্জাজনা বিসালিসিন, তৃতীয় রসুল যখন আসলেন তিনজন রসুল একসাথে গিয়ে বললেন, ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, মুরসাল লা মুরসালুন নেই, রব্বনা ইয়ালামুন নেই, পক্ষান্তরে এখানে আছে কি, রব্বনা ইয়ালাম, ইন্না ইলাইকুম লা মুরসালুন, অতিরিক্ত দুটো কথা বাড়ানো হয়েছে, লা মুরসাল অবশ্যই অবশ্যই আমরা রসুল, লা লাম তাকিদ, আর রব্বনা এটা আল্লাহর কসমের মতো, আল্লাহর দোহাই দিয়ে বলছি, হ্যাঁ, আল্লাহ আমাদের রব ভালো করে জানছেন আমাদের অবস্থা, রব্বনাই আলাম, এই তাগিদের সাথে। তাহলে যাদের অন্তরে ঈমান এবং সঠিক পথের সন্ধানের চাহিদা আছে, তারা চিন্তা করবে যে এত শক্ত করে তারা বলছে, তাদের কথায় কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, তাহলে নিশ্চয়ই কথা সত্য হবে। আর যাদের অন্তর বাঁকা হয়ে গেছে, যারা হিদায়াত হবে না, যারা চেষ্টাও করে না সঠিক পথ পাওয়ার, তারা গোমরাই থাকবে। অমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আর শুনে রাখো আমাদের দায়িত্ব এই না যে জবরদস্তি তোমাদেরকে উঠিয়ে নিয়ে আসতে হবে গোমরাহী থেকে, আমাদের অমা আলাইনা আমাদের কোনো দায়িত্ব নেই, ইল্লাল বালাগুল মুবিন, একটি দায়িত্ব আমাদের আছে, স্পষ্টভাবে পৌঁছে দাও। তা শুধু পৌঁছে দেওয়ার নয়, হয়তো আপনি পৌঁছালেন কিন্তু আপনার পৌঁছানোর তরিকাটা ঠিক নেই, আল বালাগ আল্লাহ মুবিন বলেছেন, এমন স্পষ্ট করে পৌঁছান যাতে যেই লোকের কাছে পৌঁছাচ্ছেন তার জন্য কোন রকমের সংশয় সন্দেহ অস্পষ্টতা না থাকে, পৌঁছাবার চেষ্টা করেন। যেন অনেক ভাইরা আছেন অল্প কিছু শিখেছেন আর মনে করছেন যে অনেক কিছু শিখেছেন, না হতে পারে আপনি আপনার পৌঁছানো ভঙ্গিমাটা ভালো নয়, আপনি ওইভাবে পৌঁছাতে পারছেন না, আপনাকে দু একটি কথা দিয়ে উল্টে দিতে পারবে, দুর্বল করে দিবে, সুতরাং বেশি তর্কে না জড়িয়ে আপনি কোনো ভালো আলেমের লিখনই হোক অথবা বক্তব্য হোক, যে বিষয় সম্পর্কে কেউ তর্ক করতে চাইছে অথবা অস্বীকার করছে, মানতে চাইছে না, বা কারো সন্দেহ সংশয় আছে, তাকে পেশ করে দেন, আপনি শোনেন, আর শোনার পরে আপনি বিষয়টি বোঝার চেষ্টা করেন, যদি ভালো লাগে মানবেন আর না হলে মানবেন না। তর্ককে এড়িয়ে গেলেন, যে তর্ক মারামারি বা অনেক বড় ফিতনা ফাসাদ পর্যন্ত পৌঁছাতে পারে। লড়াই ঝগড়াকে আপনি এড়িয়ে গেলেন, লড়াই ঝগড়াতে গেলেন না, আর আপনি হয়তো ভালোভাবে বুঝাইতে পারতেন না, বালাগে মবিন করতে পারতেন না, হয়তো অন্যের মাধ্যমে বালাগে মবিন হয়ে গেল, যারা ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। অনেক সময় কথা হয়তো ভালো, কথার দিক থেকে আপনি বাক্যটু ভালো করে বুঝাইতে পারেন, কিন্তু আপনার আখলাক চরিত্র তার সমর্থন করে না, বালাগে মবিন হচ্ছে না। কথা তো খুব ভালো কথা বলে, কিন্তু এই লোকটাকে ফজরে দেখি না কেন মসজিদে? আপনি গ্রামে গিয়ে ফজরের নামাজে যান না, নতুন বিয়ে শাদী করেছেন আর ফজরে উঠতে প্রায় লেট হয়ে যায়। হ্যাঁ, আর আপনি তৌহিদের কথা, সন্ন্যতের কথা, সহি আকিদের কথা যদি বলেন, তাহলে স্পষ্ট ভাবে আপনার বালাগ তবলিগ করা পৌঁছানো হচ্ছে না। আখলাক চরিত্র দিয়ে মানুষকে আকৃষ্ট করতে হয়। আপনার এবাদতে যেন খুঁত না পায়, আপনার চলাফেরায় কথায় যেন খুঁত না পায়, আপনি কর্কশ ভাষী না হন, আপনি যাতে করে মানুষের মধ্যে ঘৃণা না ছড়ান, বরং টানার চেষ্টা করেন। কিন্তু টানার চেষ্টার মানে এই না, আবার এই ঘৃণা না ছড়ান এই ভাষা থেকে অনেকে আবার নিয়েছে, সব শুধু পজিটিভ বলেন, ইতিবাচক বলেন, নেগেটিভ মোটেই বলবেন না, এটা ঠিক নাই, এই কথা বলবেন না, ওইটা নাই বলবেন, কিন্তু বড় রোগ থাকতে ছোট রোগের চিকিৎসায় হাত দেবেন না, আগে বড় রোগ সারান। শিরককে শিরক বলেন, তারপরে তখন আপনি ওই সুন্নতের বিষয়ে যাবেন। রফায়দানার আমিন জোরে বলতে হবে না, হবে না, হাত কোথাও বাঁধতে হবে, এগুলো মশলায় পরে যাবেন, আগে দেখেন এর মগজই তো শিরক ঢুকেছে, এর মগজে আকিদেই তো ভুল, আল্লাহ সর্বত্র বিরাজমানের এই কুফরি আকিদে ঢুকে আছে, তোকে আবার রফায়দান করিয়ে কি করবেন, আর ওর আমিন জোরে বলিয়ে লাভ দেখি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। তাহলে নবী রসুলগণের মিশন দাওয়াত হচ্ছে স্পষ্ট ভাবে মানুষের কাছে আল্লাহ পাকের দিন পৌঁছে দেওয়া, যাকে আল বালাগ আল মুবিন বলা হয়েছে। রসুলের যারা নায়েব আলেম ওলামা দায়ী, এবং আলেম মানে মাদ্রাসা পড়া আলেম হইতে হবে এমন কথা নেই, দিন শিখেছেন, সহি আকিদা শিখেছেন, আপনি আলেম মানে জ্ঞানী, যেখান থেকে শিখুন না কেন, তাহলে সেই দাওয়াত আপনি যে পৌঁছাবেন স্পষ্ট ভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। যখন তাদেরকে এই দিনের দাওয়াত পৌঁছালো, সেই সময় কিছু লোক ইমান নিয়ে আসলো, সব জায়গায় এরকম হয়েছে, সব জামানে অল্প কিছু লোক ইমান নিয়ে এসেছে। এটাকে কাফেররা তাদের অলক্ষী মনে করত, নবী রসুলদের অলক্ষী মনে করত, বা তাদের কারণে কুলক্ষণ মনে করত, যে এরা আসার কারণে আমাদের গ্রামে আমাদের এলাকায় এই কুলক্ষণ নেমে এসছে, যে আমাদের ছেলেরা গুমরা হয়ে যাচ্ছে, এই কথা বলত। আবার কখনো কখনো তাদের পাপের কারণে, কুফরির কারণে অনাবৃষ্টি দেখা যেত, দুর্ভিক্ষ দেখা যেত, খেতে পেত না, খাদ্যদ্রব্যের অভাব, বৃষ্টির অভাব, পানির অভাব, তখন তারা নিজের দোষকে ভুলে যেত, তারা কুফরিতে ডুবে আছে, পাপে ডুবে আছে, ওইসব দেখত না, নিজের পাছার পায়খানা দেখত না, অন্যদিকে দেখত, এই যে এরা যে নবী নবী করেছে, রসুল রসুল করেছে, এরা যে নতুন ধর্ম নিয়ে এসছে, এদের কারণে এই বালা মুসিবত এসছে, এরাই হচ্ছে আমাদের সমাজের অলক্ষী, এই কথা বলতে তারা। আল্লাহ পাক তার খণ্ডন করেছেন এই আয়াতগুলিতে, কালু এই কাফেররা তখন বলেছিল, ইন্না তাতাইয়ার না বেকুম, হে এই নবী রসুল দাবিকারীরা, তোমাদের কারণে আমাদের অলক্ষী হয়েছে, তাতাইয়ার না বেকুম, তেয়ারা হচ্ছে হাদিসে চান লাদু আলা তেয়ারা, তোমাদের কারণে আমাদের সমাজে অলক্ষী নেমে এসছে, কুলক্ষণ দেখছি সমাজে। কুলক্ষণ কেমন হতে পারে, যেমন দুটো বললাম, হতে পারে যে কিছু লোক আমাদের ছেলেমেয়েরা অনেকের স্ত্রী বেরিয়ে চলে যাচ্ছে, ইমান নিয়ে আসছে, তাহলে আমাদের ঘরেই ফিতনা ঢুকে গেছে, এটাকে ফিতনা বলতো না, মক্কার কাফেররা তাই বলতো। আরেকটা হচ্ছে যে তাদের পাপের কারণে কুফরি আর শিরক আর অন্যান্য পাপের কারণে বালা মুসিবত বিপদ আপদ দুর্ভিক্ষ অনাবৃষ্টি ইত্যাদি এসছে, খাদ্যের অভাব, তখন তারা হুমকি দেওয়া শুরু করলো, যে কোনো বাতিল পন্থী প্রথম ঠাট্টা মজাক করবে, পাগল বলবে, হেউ প্রতিপন্ন করবে, হ্যাঁ যে কোনো বাতিল পন্থী, মুসলিম উম্মার বাতিল ফিরকাগুলি হোক, গোমরা ফিরকাগুলি হোক, অথবা কাফেরদের মধ্যেকার বাতিল পন্থীরা হোক, নবী রসুলগণের যুগের ঘটনা এইরকমই আর কেমন পর্যন্ত এই সিলসিলা হক বাতিলে চলতে থাকবে। দেখলো যে হেউ প্রতিপন্ন করে ঠাট্টা মজাক করে এদেরকে তাড়িয়ে দেওয়া গেল না, এদের কিছু অনুসারী হয়েই গেল, এদেরকে মান নেওয়ালা কিছু তৈরি হয়ে গেল, তখন ধমক দিবে একটা অস্ত্র, হুমকি দেওয়া, মেরে ফেলবো, এই করবো সেই করবো, তোমাদের এক ঘরে করবো ইত্যাদি, গ্রাম থেকে তাড়িয়ে দেবো, মসজিদে আসবে না ইত্যাদি। আর আরেকটা হচ্ছে প্রলোভন দেওয়া, নবী সাল্লামের সাথে তা করেছে আরবের কাফেররা, মক্কার মুশরিকরা করেনি, প্রলোভন দেওয়া, দেখি এদেরকে কিছু টোপটাপ দিয়ে মসজিদের ইমাম, পয়সার অভাব আছে মসজিদের ইমাম বানিয়ে দাও, ভালো একটা বেতন দাও, চুপ করিয়ে দিল, এটা হইতে পারে। আর আমরা যা বলছি সেই মোতাবেক উনি বলেন, ওইসব বাড়াবাড়ি করি না, যেভাবে চলছে সমাজ চলতে দেন। আর আপনার কি চাই, উনি বেকার বসে আছেন আমাদের মসজিদে, দিচ্ছি 5,000 টাকা থাকে, 1 ঘন্টা পড়িয়ে দেবেন, এরকম প্রলোভন আসতে পারে। এছাড়া আরো অন্য প্রলোভন হইতে পারে, যারা রাজনীতিতে চেয়ারম্যান ভোটে দাঁড়াবেন, আপনাদের অনেকে আছে এখান থেকে সহি আকিদা শিখে চেয়ারম্যান ভোটে দাঁড়াবে, অসুবিধা না, তোমাকে পাশ করিয়ে দিচ্ছি, কিন্তু এইসব কথাবার্তা বলিও না, ওইসব সৌদি আরবে রেখে এসো। তারা বলেছিল, লাইল্লাম তান্তাহু লানারজুমান্নাকুম, তোমরা যদি বিরত না হও এই দিন তোমাদের ধর্মের, নতুন ধর্মের দাওয়াত থেকে, নতুন ধর্ম প্রচার থেকে, লানারজুমান্নাকুম, তোমাদের পাথর মেরে হত্যা করব, সংসার করে দেব। রাজম, রাজামা, ইয়ারজুম মানে হচ্ছে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা, লানারজুমান্নাক অবশ্যই অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করবো, ওয়ালায়মাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, এবং আমাদের পক্ষ থেকে তোমাদের কাছে, তোমাদের ওপর মিন্না, আমাদের পক্ষ থেকে তোমাদের উপর কঠোর শাস্তি, কঠোর আজাব এসে পড়বে, অর্থাৎ তোমাদের শাস্তি দিতেই থাকবে, এক তো তোমাদের খুন করব আর আজাব চলতে থাকবে। মানুষকে খুন করে দিলে 5 মিনিট 10 মিনিটের ব্যাপার, সাথে সাথে মেরে ফেলে দিলে আর কি, বুঝতে পারবে না, বেহোস হয়ে গেলে তো আর বুঝতে পারবে না কি হচ্ছে না হচ্ছে, কিন্তু যদি শাস্তি কন্টিনিউ চলতে থাকে, যেমন নবী করিম সাল্লাহ সাল্লামের দুর্বল সাহাবায়ে কেরামদের উপর মক্কার যে আজাব শাস্তি কাফেরদের পক্ষ থেকে ছিল, বেলালের উপর, আম্মারের উপর, ইয়াসিরের উপর, সুমাইয়ার উপর, হ্যাঁ এইরকম বহু সাহাবায়ে কেরামদের উপর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তো এই ধমক তারা দিয়ে অবশ্যই তোমাদেরকে স্পর্শ করবে, মানে তোমাদের উপর এসে পড়বে, নেমে আসবে, মিন্না আমাদের পক্ষ থেকে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি, এমন শাস্তি দেব যে তোমাদের ভালোই শিক্ষা হবে, এই ধমক তারা দিয়েছিল। তখন নবীরা বলেছিলেন, কালু তাই এরকম মাকুম, তোমাদের অলক্ষী বা কুলক্ষণ তোমাদের সাথেই রয়েছে, তোমাদের কুলক্ষণ তোমাদের সাথে রয়েছে, কি সাথে রয়েছে, তোমাদের পাপ, হ্যাঁ তোমাদের কুফরি, তোমাদের শীল, তোমাদের বিভিন্ন পাপে লিপ্ত থাকার কারণেই তোমাদের উপর এই বালা মুসিবত এসছে, যদি বালা মুসিবত এসে থাকে সমাজে কোন রকমের, তাহলে এই বালা মুসিবতের কারণ তোমাদের কাছে রয়েছে। আইন লক্ষ্যের তুম, তোমাদের যদি উপদেশ দেওয়া হয় তাহলে তারপরে কি তোমরা আমাদেরকে মারবে, আমাদের খুন করবে, আমাদের কথা মানবে না? এখানে আইন যক্কির তুম বাক্যের একটা অংশ আছে, আর একটা অংশ এখানে উজ্জ্ব আছে, যদি শুধু শাব্দিক অর্থ করেন আর যদি ওই উজ্জ্ব বাক্যটা এখানে যদি অর্থ না করেন তো কিছু বুঝতে পারবেন না আয়াতে। আইন যক্কির তুম, আচ্ছা বলো তো তোমাদের যদি উপদেশ দেওয়া হয়, বলি আল্লাহ বলে আন্তুম কওমুন মুসরিফুন, বরং তোমরা সীমালঙ্ঘনকারী জাতি, তাহলে তোমাদের যদি উপদেশ দেওয়া হয় তাহলে কি হবে, এই কথাটা এখানে নেই। তাফসীর কারগণ বলেছেন এখানে আসলে ছিল আইন যক্কির তুম, তোমাদের যদি ভালো উপদেশ দেওয়া হয়, ভালো কথা বলছে তোমাদেরকে, তোমাদের কোনো খারাপ করছি না, তোমাদের কল্যাণ চাইছি, তোমাদের হিতাকাঙ্ক্ষী আমরা, তোমাদের দরদি, তোমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করতে চাই, তারপরে আমাদেরকে মেরে ফেলবে, আমাদের রজুল অত্যাচার করবে, বলেন তুম যদি তাই করো তাহলে বরং তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি, যদি তারপরে আমাদের খুন করো, আমাদের রজুল অত্যাচার করো, তাহলে জেনে নেবে যে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। এই তিনজন নবী এলাকাতে দাওয়াত দিচ্ছেন, আর সেই সময় কোন একজন লোক মুসলমান হয়েছে শহরের এক প্রান্তে, জানতে পেরেছে যে এই নবীদেরকে মারার ষড়যন্ত্র চলছে, তখন জাতিকে উপদেশ দেওয়ার জন্য এই লোক এসেছিলেন, তার নাম তাফসীর কারগণ বলেছেন হাবিব আর নাজ্জার, তিনি ছুতার ছিলেন, আরবিতে নাজ্জার বলে কাঠমিস্ত্রিকে, ছুতারকে, ছুতার মিস্ত্রি, কাঠমিস্ত্রি, আর নাম ছিল তার হাবিব, তাফসীর কারগণ এইভাবে তার নাম উল্লেখ করেছেন। এই লোক বড় নেক লোক ছিল, সত লোক, যখন জানতে পারলেন যে দেশের লোকেরা অধিকাংশই ইসলাম কবুল করল না, ইমান নিয়ে আসলো না, আর এই নবী রসুলগণকে খুন করার জন্য এরা ষড়যন্ত্র চালাচ্ছে, তখন উপদেশ দেওয়ার জন্য আসলেন তিনি। ওয়াজা আমিন আকসাল মদিনা তারাজনী আসা, শহরের এক প্রান্ত থেকে, আকসা মানে হচ্ছে সুদূর বা কিনারা, এই জন্য মসজিদে আকসা বলা হচ্ছে, মক্কা মদিনা থেকে অনেক দূরে যেহেতু বাইতুল মুকাদ্দাস, এই জন্য বাইতুল মুকাদ্দাসকে মসজিদে আকসা বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা বলা হয়েছে। তোয়াজা আমিন আকসাল মদিনাতে শহরের এক সুদূর প্রান্ত থেকে ছুটে আসলো রাজুলুন, একজন লোক, একজন পুরুষ। ইয়াস হা, দৌড়ে আসলো, দৌড় দিয়ে আসলো, কারণ শুনতে পেয়েছে যে এই নবীদের খুন করার জন্য ষড়যন্ত্র চলছে। তার আগে গিয়ে বুঝাই, গ্রামবাসী গিয়ে, এলাকাবাসী গিয়ে বুঝাই, বলি এদেরকে। তাহলে এসে বলে, ইয়া কওমে, হে আমার জাতি, নিজের বংশের লোকই ছিল হয়তো এরা, ইয়া কওম, হে আমার জাতি, ইত্তাবিউল মুরসালিন, তোমরা রাসূলদের অনুসরণ করো, রাসূলদেরকে মানো, রাসূলদের ইত্তিবা করো, মানে রাসূলদের কথা শোনো, ইত্তাবিউল মুরসালিন, রাসূলদের তোমরা অনুসরণ করো, রাসূলদেরকে ফলো করো, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা অনুসরণ করো এমন নবীদের, এমন ব্যক্তিদের, কারণ সামনে নবীরা আছেন, তাদের সব প্রসঙ্গ তাদের, এই জন্য নবী বললাম, নাহলে যে কোনো ব্যক্তি সম্পর্কে বলা যেতে পারে। ইত্তাবিউ মান লা ইয়াসআলুক, এটাও ওই হাবিব নাজ্জারেরই কথা, যে শহর এক প্রান্ত থেকে আসলেন, আসার পরে বলছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান, তোমরা অনুসরণ করো এমন এক ব্যক্তিকে বা এমন ব্যক্তিদেরকে, মান এক বচনের অর্থ হইতে পারে, আবার বহু বচন অর্থ হইতে পারে, এমন ব্যক্তিদেরকে, এমন লোকদেরকে, লা ইয়াসআলুকুম আজরান, যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চান না, যারা তোমাদের কাছে কোনো রকমের প্রতিদান চান না, বদলা চান না, মেহনতের বদলা, যেহেতু দেখো তোমাদেরকে এতগুলি ভালো কথা বললাম, কিছু দাও তোমরা, এটা নাই। যেমন আমাদের দেশে কিছু এরকম মোল্লাটাবির লোকেরা আছে, হ্যাঁ হ্যাঁ, কিছু ওই শুনিয়ে দিল গান, গান বাজনা ইসলামিক গজলের নামে শুনিয়ে দিল, তারপরে বা কিছু শুনিয়ে দেয় না, হ্যাঁ, সুর সার করে শুনিয়ে দেওয়ার পরে তখন এই হাত পাত, হ্যাঁ, যে যা দিবা দাও, কে এক টাকা, কে দশ টাকা, বিশ টাকা দিতে থাকে, এইরকম নয়। ইত্তাবে কোন নবী রসুলগণ এসে জাতির কাছে বলেননি যে তোমাদেরকে ইসলামের দাওয়াত দেব, তোমাদেরকে ভালো কথা বলবো, তোমাদেরকে সৎপথ দেখাবো, তোমরা কিছু পয়সা দাও, পয়সার বিনিময়ে যদি দাও তাহলে নামাজ শিখাবো, যাও দাও তাহলে তৌহিদ শিখাবো, দাও তাহলে কোরআনের তালিম দেব, ইনজিল তওরাতের তালিম দেব, না হলে দেব না, এ কথা কোন নবী রসুলগণ বলেনি, ঠিক না? আমরা বলেছি নাকি? আমরা বললাম তো কার কাছে পয়সা চেয়েছি, এমন কেউ আছে যে দেখেন ইসলামিক সেন্টারে আপনারা দশ বছর ধরে, চোদ্দ বছর ধরে আমার কাছে পয়সা পড়ছেন, আমাকে একশো রিয়াল দিতে হবে, মাসে পঞ্চাশ রিয়াল দিতে হবে, চেয়েছি? হ্যাঁ, কারো কাছে একটা কেউ আছে চ্যালেঞ্জ? তো পক্ষান্তরে ঘরে ঘরে যারা এই হাফিজ হুজুর মোল্লাগুলো সাইকেল নিয়ে টিউশন করে আসে, পয়সা নেয় না, নেয় না, পয়সা চাই না, চাই না, মাস শেষ হয়ে গেছে পয়সাটা দেন, একশো টাকা হবে না, দেড়শো টাকা লাগবে, দুশো টাকা হবে, চাই না, চাই না, চাই। কিন্তু কোনদিন শুনেছেন যে বিদাতপন্থীরা এই হাফেজগুলি যে বাড়ি বাড়ি টিউশন পড়িয়ে বেড়েছে তাদের সমালোচনা করেছে? কোনদিন শুনেছেন? তাদের সমালোচনা করবে না, পক্ষান্তরে আমাদের সমালোচনা করছে, আমাদের সমালোচনা করছে, এরা তো পয়সা দিয়েই করে, কোন পয়সা দিয়েছে, কোন এহসানটা, না বিদাতিরা দিয়েছে, না যারা হেদায়েত হয়েছে আল্লাহর ফজলে তারাই দিয়েছে, তাদের কাছে চেয়েছি, চেয়েছি, জি, বোঝার চেষ্টা করবেন বিষয়টি, আর ধোকা খাবেন না এই বিদাত পন্থীরা গুমরা করে, বিশেষ করে যারা চিল্লা কেটে বেড়ায় তারা এইভাবে ধোকাবাজি করে, অথচ তাদের আস্তানাতে কত পয়সা যে আসে গোপনে গোপনে, আর যার কারণে ভারতের নিজামুদ্দিনে তিন আমির আছে, এই শুধু পয়সার নেতৃত্বের কারণে এক আমির না তিন আমির আছে, আর তারাই বেশি বলে বেড়ায় ইসলামিক সেন্টারে, এরা তো পয়সা দিয়ে বলে, তোমার কাছে কোন পয়সা যাবে? কোরআনে কারীম কি বলছে? মাল্লা ইয়াস আলুকুম, তোমাদের কাছে যারা চাই না তাদের অনুসরণ করো, তোমাদের কাছে চাই। তৃতীয় পক্ষ, দুটো পক্ষ হলো এখানে, আমি একটা পক্ষ, উদাহরণস্বরূপ বা আমরা যারা দিনের দাওয়াতের কাজ করছি তারা একটা পক্ষ, আর একটা পক্ষ যারা শ্রোতা, যারা ছাত্র, যারা দিন দিয়ে শিখছেন তালেবে এলম, তারা একটা পক্ষ হইল না, হলো না? তাহলে তালেবে এলমদের কাছ থেকে যারা এলম শিখছে, যারা সহি নামাজ শিখছে, সহি আকিদা শিখছে, তাদের কাছ থেকে তলব করার কথা আল্লাহ বলছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান, তোমাদের কাছে কিছু চাই না, তাদের অনুসরণ করো। এক পক্ষ আমরা আপনাদের কাছ থেকে কিছু চাই না, স্পষ্ট হয়েছে না হয়নি? তৃতীয় আরেকটা পক্ষ হচ্ছে, সেটা হচ্ছে সরকার, যে কোনো দেশের সরকার হইতে পারে, অথবা তৃতীয় কোন পক্ষ, সরকারের পক্ষ থেকে যারা নিযুক্ত সরকারের প্রতিনিধি, অথবা সরকারের দ্বারা তাদের অনুমতি প্রাপ্ত কোন সংস্থা, এটা হচ্ছে তৃতীয় পক্ষ, বুঝতে পারলেন না? তাহলে তৃতীয় পক্ষ যদি কাউকে ফুল টাইম তার নেওয়ার জন্য তার রুজি রোজগারের ব্যবস্থা দেয়, তাহলে এটা জায়েজ নয়? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন তার আগে তিনি ব্যবসা করতেন, হাটে ওই বাজারে গিয়ে বসতেন, মাল সামান নিয়ে কিনতেন বেচতেন। যেদিন খলিফা হলেন বায়াত হলো, খেলাফতির বায়াত হয়ে গেল। খলিফা হওয়ার পরে কিছুক্ষণ পরে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশ কিছু সাহাবারা দেখছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে আবার ওই কেনাকাটায় বসে গেছেন গিয়ে। আরে উমার গিয়ে বলছেন, আরে কি করলেন আপনি, আরে আপনি যদি এখানে ব্যবসা করবেন তাহলে খলিফার কত কাজ। এক তো তখনকার খলিফা আজকালকার মতো নাই, মসজিদে নামাজও পড়াইতে পারতো, চিন্তা করতে পেরেছেন? আজকের একজন শাসকের কথা চিন্তা করেন, যে কোন শাসক, হ্যাঁ সে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, আর আপনার কোন এমপি মিনিস্টারের কথাই বলেন, আর তখনকার খলিফার কথা চিন্তা করেন, পাঁচ অক্ত নামাজ পড়াইতে ঠিক না? তারপরে যতীয় ধর্মীয় যত ধর্মীয় ফতোয়া আসবে আলেমদের কাজ তাও করতে হবে, যে কাজগুলো আমাদের মতো আলেমদের কাজ যেগুলো, সেই কাজগুলি তখনকার খলিফাই করতেন। এক মহিলা এসে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ইন্তেকালের পরে যদি কোনো দিন শেখা জানার মাসলা মাসায় জানার প্রয়োজন হয় তার কাছে যাব? ইতিয়াদা বাকা, তাহলে আবু বকরের কাছে যাও। তাহলে খলিফার দায়িত্ব হইল না হইল না ফতোয়া দেওয়া, কত টাইম লাগে এটা আমরা বুঝতে পারছি। যদি মোবাইল সাইলেন্ট না রাখা যায় তাহলে চব্বিশ ঘন্টা ডিউটি করতে হবে, কখনো রাত দুটোর সময় টেলিফোন আসে, এটি রাত বারোটা পর্যন্ত আসতেই থাকে। হ্যাঁ, জেগে থাকলে কখনো সাইলেন্ট ইচ্ছা হলে উঠালাম, কিন্তু দশটার পরে সাইলেন্ট না করলে বা এগারোটার পরে সাইলেন্ট না করলে কখনো ঘুমানো যাবে না। সকালবেলা আজকে ফজর পরে দুনিয়ার কোন কোন দেশ থেকে যে টেলিফোন এসেছে, সকাল থেকে শুরু হয়েছে, সকাল কোনটা চার চারটা সাড়ে চারটে এসছে, কোনটা পাঁচটা এসছে, কোনটা ছয়টা এসছে, কোনটা সাড়ে সাতটা এসছে, পরে মিস কলগুলোর টাইম দিতে। তাহলে এই কাজগুলি সব সেই জামানার খলিফাদের ছিল, খলিফার রাশেদিনদের ছিল না? ছিল না। মাসলা মাসলার জবাব দেওয়া, আলেমদের কাজও করছেন, মসজিদের ইমাম সাহেবের কাজ করছেন। আমরা যদি দায়ের কাজ করি, হ্যাঁ দিন শিখার কাজ করি, তো মসজিদের ইমামতির কাজ করি না, কারণ ওটা একটা বড় ডিউটি, পাঁচটা মসজিদে হাজির হইতে হবে টাইম মোতাবেক, যে কাজটা আমাদের পক্ষে সম্ভব হয় না, এই দাওয়াতি কাজের কারণে এই দুটো কাজ। তারপরে ভিসার কাজ করতে হবে, হ্যাঁ যতগুলি বিচার কেস আসবে সবগুলি আজকাল যেগুলি কাজীরা করছে যে আদালত, সব আদালতের কাজগুলি খলিফার দায়িত্ব। কতগুলি ডিপার্টমেন্ট আজকাল হয়ে গেছে, চিন্তা করেছেন কখনো যে খলিফা কত কাজ করতেন, কত কাজে ব্যস্ত থাকতেন? আর হ্যাঁ, রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনা, দেশের ওপর কোনো হুমকি আছে নাকি, কেউ আক্রমণ করতে যাচ্ছে নাকি, কোনো জায়গায় ষড়যন্ত্র হচ্ছে নাকি আমাদের দেশে, মদিনার উপর আক্রমণ করার জন্য, হ্যাঁ মক্কার উপর আক্রমণ করার জন্য, মুসলমানদের উপর আক্রমণ করার জন্য, বর্ডারের কি অবস্থা, আর ওখানে আমি আমরা যে মুজাহিদিন পাঠিয়েছি জেহাদের জন্য ফিলিস্তিন পাঠিয়েছি সেখানে কি হচ্ছে, হ্যাঁ ইমামাতে ওখানে যে মিথ্যুক মুসাইলামা কাযাব নবুয়্যতের দাবি করেছে সেখানে পাঠিয়েছি সেখানে কি অবস্থা হচ্ছে, তার খোঁজ খবর রাখা, দূত পাঠানো এবং সেখান থেকে দূত আসলো তার কাছ থেকে সংবাদ জানা, যদি আরো লোকের প্রয়োজন হয় মুজাহিদিন প্রয়োজন আবার পাঠানো, রসদ পৌঁছানো ইত্যাদি, যেগুলি হচ্ছে ওয়াজারাতুল দিফা ডিফেন্স মিনিস্ট্রি অফ ডিফেন্সের কাজ, না প্রতিরক্ষা মন্ত্রীর কাজ, সবগুলি কাজ সবগুলি কাজ। তারপরে দেশে কোথাও অনাচার অবিচার জুলম অত্যাচার হচ্ছে নাকি, যেটা হোম মিনিস্টারের কাজ, সবগুলি খলিফা খলিফাতুল মুসলিমিন করছে। আর তার সাথে সাথে পেটের চিন্তাও আছে, সম্ভব যে পেটে রুজি রোজগার করবেন? উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আপনার আর বাজারে ব্যবসা বাণিজ্য করা যাবে না, আপনার এখন খেলাফতের দায়িত্ব আপনার কাঁধে পড়েছে, যে তাহলে আমার ছেলেমেয়েরা খাবে কি? আপনার ছেলেমেয়েদের জন্য আমরা ভাতার ব্যবস্থা করছি, সেটা তো করতে হবে, হাত ধরে টেনে নিয়ে আসলেন মসজিদে, তখনকার মসজিদই ছিল পার্লামেন্ট, তখনকার মসজিদই ছিল আদালত সুপ্রিম কোর্ট, তখনকার মসজিদই ছিল আপনার সমস্ত কিছু শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে শিক্ষা দিতে হবে, তালিম শিক্ষা দর্শ সবগুলি দায়িত্ব খলিফা রাশেদের, খলিফাতুল মুসলিমিনের। ভাতা চালু করা হয়েছে না হয়নি, খলিফা রাশেদের ভাতা থেকেছি, বুঝতে পেরেছেন? তবে কেউ যদি বলে যে না আপনাকে শুধু এক ঘন্টার জন্য ডাকছি, দুই ঘন্টার জন্য ডাকছি, এক ঘন্টা দুই ঘন্টা আমাদেরকে দিন শিখিয়ে আসবে, সেটা আলাদা কথা, আর বাকি টাইম আমার জন্য এক ঘন্টা শিখিয়ে দেওয়ার পরেও, দিন শিখিয়ে দেওয়ার পরে আমার রেস্টের জন্য থাকলো টাইম, আর আমার রুজি রোজগারের জন্য আরো টাইম থাকলো, ছয় ঘন্টা আট ঘন্টা আমি বাইরে রুজি রোজগার করতে পারবো, তখন বলতে পারেন যে ঠিক আছে আমাদের এলাকা থেকে পয়সা আপনার নেওয়া ঠিক হবে না, কারণ আপনি তো রুজি রোজগার করতে পারছেন। কিন্তু একটা লোককে ডাকলেন আর ডাকার পরে আপনি তার গোটা রাতটা নিলেন, সকালে তাকে ঘুমাতে হবে, সকালে ঘুমাবে আর সারা রাতে জলসা করবেন আর কালেকশনও করে নেবেন, আর বলছেন না কিছু দেওয়া চলবে, চলবে এটা কথা, তারপরেও ওলামাদেরকে বলছি, যদি দায়ী সত্যি হয়, কোরআন হাদিসের দায়ী হয়, তাহলে কন্ট্রাক্ট করবে না, এত টাকা না হইলে যাবে। যা দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করেন, ইখলাসের সাথে আল্লাহ পাকের রিজিককে বরকত দেবেন। কথা বুঝে এসেছে? বুঝতে পারছেন? বিদাতীরা অনেক সময় গুমরাহ করার চেষ্টা করে, দেখায় নিজের ইল্লাহিয়াত আর খুলুসিয়াত দেখায় যে আমরা ফ্রিতে কাজ করি, এই করি সেই করি, আর অন্যরা পয়সা দিয়ে কাজ করে। অন্যদের কাছ থেকে যদি এক ঘন্টার সময় দেয়, আপনার এক চিল্লা দিয়ে চলে আসে, বাকি টাইমটা 40 দিন পরে বাকি, এসে তো সংসার দেখছেন, সারা জীবনটা আল্লাহর রাস্তে চলে যান তো দেখি, আর বলেন যে আমরা পয়সা নেব না, সারা জীবন চলে যান স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে, আর বলেন আমরা কোনো পয়সা নেব না, কারো কাছে কিছু নেব না, আমরা ফানাফুল্লাহ হয়ে গেছি। এমন আছে নাকি চিল্লাওয়ালারও কেউ আছে নাকি এরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ওই হাবিব নাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী ছিলেন না, তিনি মুমিন ছিলেন, সুতরাং রাদিয়াল্লাহু আনহু বললেন, রাদিয়াল্লাহু আনহু তিনি উপদেশ দিতে গিয়ে বললেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান, এমন ব্যক্তিদেরকে তোমরা মানো বা অনুসরণ করো যারা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাইবে। এই নবী রাসূলগণ তোমাদের কাছে কি চেয়েছে, কি পয়সা চেয়েছে, সুতরাং তাদের কথা মানো। যদি তাদের দুনিয়ার স্বার্থ থাকতো তাহলে বলতো ঠিক আছে টিউশন পড়াবো, আমার কাছ থেকে আরবি ল্যাঙ্গুয়েজ আরবি ভাষা শিখবে, আমার কাছ থেকে দিন শিখবে, সুতরাং আমাকে এত টাকা করে দিতে হবে, কাস্টমারের কাছ থেকে টাকা আদায় করতো, টাকা আদায় করবে, সুতরাং তাদের কথা শোনো। ওহম মোহতাদুন, এবং তার সাথে সাথে তারা হেদায়ত প্রাপ্ত, হেদায়তের পথে আছে। তাহলে কোন ব্যক্তির অনুসরণের জন্য দুটো শর্ত আল্লাহ বলছে, তাই না? প্রথম শর্ত হচ্ছে যে হেদায়ত প্রাপ্ত হইতে হবে, কারণ আসল বিষয়টা যে নিজেই যদি গুমরা হয় তাহলে আপনাকে গুমরা করবে। তাহলে যারা বলছে যে আমরা বিনা পয়সাতে কাজ করি, কোন পয়সাটা এসে নিই না, তারা যদি হেদায়তের উপর না থাকে, তাদের কিতাবে শির্ক বিদাত ভরা থাকে, তারা যদি গুমরাহি ছড়ায়, বিদাত ছড়ায়, হ্যাঁ মিথ্যা জাল হাদিস ছাড়া হাদিসের নামে জাল কথা ছড়ায়, তাহলে প্রথম শর্ত তো গেছে, অহমতাদুন হেদায়তের উপর হইতে হবে। হেদায়তের উপরে নিজে থেকে অন্যকে গাইড করবেন তাহলে অন্যরা হেদায়ত হবে, আর আপনি নিজেই গুমরা ভুল পথে আছেন আর অন্যদেরকে ভালো ভাষায় ইসলামের দোহাই দিয়ে কথা বলছেন, তাহলে আপনি তো ওই পথেই ডাকবেন যে গুমরা পথে আপনি আছেন। বুঝতে পারছেন না স্পষ্ট? হেদায়ত প্রাপ্ত হইতে হবে দায়ীকে, মোবাল্লিগকে, যারা তবলিগ করবে, যারা ইসলাম প্রচারের কাজ করবে, যারা দাওয়াতের কাজ করবে, সঠিক পথে কোরআন সুন্নাহ বিনা শর্তে মানতে হবে। বুজুরগানেদের কিসা কাহিনীর নামে কবর থেকে হাত বেরিয়ে চলে আসলো আর চুমা দিলে তোলো, কবর থেকে সালামের জবাব আসলো অমুক পীর সাহেবের, এগুলো কিসা কাহিনী শোনাগার বলবে যে আমরা বিনা পয়সায় কাজ করি, সুতরাং আমাদের এর সাথ দেন, আপনি সময় দেন, এটা তো ইসলাম নয়। যদি হাত কবর থেকে বেরিয়ে আসা হয়, কবর থেকে সালাম আসার ব্যাপারটা সত্য হয়, তাহলে প্রথম খলিফা আবু বকরের জন্য আসতো নবী সাল্লাল্লাহু হাত বেরিয়ে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আসতো, নবীর আরো বিবিগণ ছিলেন তাদের জন্য আসতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বেরিয়ে আসতো, কখনো তো বেরিয়ে আসেনি, বলেন দেখি একটা হাদিস পেশ করুক তারা। কিন্তু আহমদ রিফাইয়ের জন্য হাত বেরিয়ে চলে আসলো, আব্দুল কাদের জিলানের জন্য হাদিস বেরিয়ে হাত বেরিয়ে চলে আসলো, আর অমুক অমুক ভণ্ড গেলে ওর জন্য হাত বেরিয়েছিল, সব ভণ্ডগুলোর জন্য শুধু বেরিয়ে আসে, ও সুফি বিদাতীদের জন্য বেরিয়ে আসে, আর কোরআন সুন্নাহর অনুসারী সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইন তাদের জন্য কখনো হাত বেরিয়ে আসলো, সালামের জবাব আসলো না নবীর কবর থেকে? হ্যাঁ, সাহাবায়ে কেরাম কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি দিতে আসলেন? আর হুসাইন রাদি আপন নাতি হুসাইন রাদি আল্লাহ তাআলা পানি ঘেরাও করে নিয়েছে জালেমরা, আর পানি পানি এলাকায় যাওয়া বন্ধ করে দিয়েছে, পিপাস হয় কি যে অবস্থা, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে সেই অবস্থার কথা। আর তখন রাসূলুল্লাহ সে একটু পানি পৌঁছাতে পারলেন না স্বপ্ন জগে বা জাগ্রত অবস্থায়, আর এদিকে বিদাতীদেরকে রুটি পৌঁছে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অর্ধেক রুটি তো ঘুমের অবস্থা গেল, অর্ধেক রুটি জেগেও হাতে ধরা আছে খাচ্ছে, কেমন এই কেচ্ছা নাই কি ফাজাইল আমলে নেই, তবলিগি নেশাবে নেই? তাহলে মুহতাদুন হইতে হবে সঠিক পথের উপর থেকে, কোরআন এবং সুন্নাহ ওহী আল্লাহ পাকের কথা বলবো আর রাসূলের কথা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হল প্রথম শর্ত। আর তারপরে যথাসাধ্য ইখলাসের সাথে, আমি আমার কাছে যদি এক ঘন্টা সময় চান আপনি, এক ঘন্টা সময় ফ্রি, কিন্তু যখন আট ঘন্টা সময় চান, একটা লোক আট ঘন্টা ডিউটি করবে, আট ঘন্টা রেস্ট করবে, তাহলে তো গেল আট আট ষোলো ঘন্টা গেল, আর অন্য আর আনুষঙ্গিক কাজ আছে, তার আত্মীয় স্বজন আপনজন ইত্যাদি দুনিয়ার আরো কাজ আছে, তিন আটে 24 ঘন্টা, আট ঘন্টা যদি কারো কাছ থেকে ডিউটি নেওয়া হয় তাহলে তার জন্য শুধু জায়েজ নাই, তার জন্য ফরজ যে সে বালক বাচ্চাদের রুজির ব্যবস্থা নেবে। তারপরেও যাদেরকে তালিম দিচ্ছে তাদের কাছ থেকে নেই নেই, তারপরে তাদের সম্পর্কে মিথ্যার ছড়াছড়ি, মিথ্যা অপবাদ যে ওদের মধ্যে এখলাস নেই, আমাদের মধ্যে কত এখলাস, আমরা ফ্রিতে চিল্লা কাটি, ওরা পয়সা নেই, সব মিথ্যা কথা, ধোকা খাবেন না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাম ওয়া হুম মুহতাদুন। তারপরে তার সম্পর্কে এলাকার যারা কাফের মুশরিক জানতে পারলো, অর্থাৎ হাবিব নাজ্জার সম্পর্কে, যে আরে ব্যাপার স্যাপার তো খারাপ, এও তো মুসলিম হয়ে গেছে, এ তো ইসলাম কবুল করেছে, তাহলে একে ছাড়া যাবে না। তখন তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার তোমার কথাবার্তা উল্টো পাল্টা কেন লাগে, তুমিও কি মমিন হয়ে গেছো নাকি, আমাদের ধর্ম ছেড়ে দিয়ে তুমি, তারা তো আর মমিন মুসলিম বলতে পারবো, তুমিও কি বিধর্মী হয়ে গেছো, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো নাকি। তখন তিনি কি বলছেন শোনেন, অমালিয়ালা আবুদুল্লাজি ফাতারানি, আমার কি হয়ে গেছে এমন, হ্যাঁ আমার কি বা অসুবিধা বা কি হয়ে গেছে, শাব্দিক অর্থ হচ্ছে অমালি, আমার কি হয়ে গেছে, লা আবুদুল্লাজি ফাতারানি, যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করব না, মানে অবশ্যই ইবাদত করব। কিসের পরিপ্রেক্ষিতে বললেন, ওদের জিজ্ঞাসার, কি ব্যাপার তুমিও কি বিধর্মী হয়ে গেছো নাকি, তুমিও কি বাপদাদা ধর্ম ছেড়ে দিয়েছো নাকি। তখন এই হাবিব নাজ্জার বলেছেন, অমালিয়া আমি কি তোমাদের মতো নাকি, আমি যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করব না, অবশ্যই তার ইবাদত করব, অমালিয়া আল্লাহ আবুদুল্লাজি ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আর মনে রেখো তিনি শুধু সৃষ্টি করে ছেড়ে দেননি, তার কাছে তোমাদেরকেও ফিরতে, আমাকেও ফিরতে হবে, ইলাইহি তুরজাউন, তার কাছে যেতে হবে, যে আল্লাহ পাকের কাছে আমাকে যেতে হবে, তোমাদেরকেও যেতে হবে, যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, না সৃষ্টি করলে আমি মানুষই হতাম না, কিছুই থাকতাম না, আমি এখন সেই মজবুরা, সে আল্লাহ পাকের ইবাদত করবো না, আল্লাহর সামনে হাজির হবো কি নেই, খালি হাতে হাজির হবো, আমি তার ইবাদত করি, তাকে মেনেছেন, আমালি আল্লাহ আবুদুল্লাজি ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আর তাখুযু মিন দুনিহি আলিহা, যে আল্লাহ সৃষ্টি করলেন, যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সে আল্লাহকে বাদ দিয়ে আবার অন্য আলেহা দেব দেবীর পূজা করব, অন্য মাবুদ উপাস্যের পূজা করব, কবর মাজার সেজদা করব, মৃত ব্যক্তিকে সেজদা করব, আত্মাকে আমি কি সাব্যস্ত করব, আমি কি ধরে নেব, মিন্দুনি আল্লাহকে বাদ দিয়ে আলেহা অন্য অন্য দেব দেবী বা উপাস্য, ইয়ুরিদি রহমান বেদর, এটা কখনো হইতে পারে না, কারণ আল্লাহ পাক যদি আমার ক্ষতি সাধনের ইচ্ছা করেন, ইয়ুরিদিনি রহমান দয়াবান আল্লাহ যদি ইচ্ছা করেন যে দুর্ঋণ আমার সাথে কোন ক্ষয় ক্ষতির অনিষ্টের, লা তুগনি আননি শাফাআতুহুম, এই দেবদেবীর আর এই পীরওয়ালির আর কবর মাজারে যারা দাফন হয়ে আছে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না। আল্লাহ যদি ক্ষতি করতে চান তাহলে কারো সুপারিশ আল্লাহর দরবারে কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যার ক্ষয় ক্ষতি চেয়েছেন তখন আল্লাহ পাক তার কাজে একক এই ক্ষয়ক্ষতি বালা মুসিবত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করতে পারেন, পেরেছেন, যদি নিজের ক্ষমতায় থাকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার বলার ঘটনা হইতে দিতেন, ক্ষমতায় থাকলে দিতেন না, তার মানে তার ক্ষমতা ছিল না, ইয়ুরিদিন রহমান বে দুরিন, আল্লাহ যদি অনিষ্ট জন ক্ষতি সাধন করতে চান, লা তুগনি আননি শাফাআতুম, শান কারো সুপারিশ কাজে আসতে পারে না। এজন্য কিয়ামতের দিনে যখন কিছু লোকের উজুর অঙ্গ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝবেন যে এগুলো মনে হয় মুসলমান, কারণ এগুলো তো উজুর অঙ্গ চমকিয়েছে, মানে উজু করেছে, কিন্তু তারা ছিল বিদাতি। যখন ওরা আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের বলে আসতে দাও, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আসতে দাও ওদেরকে হাউজে কাউসার কাছে আসতে দাও, তখন ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদা, হে নবী আপনি জানেন না আপনার ইন্তিকালের পরে এরা কি নতুন নতুন বিদাতের কাজ করেছে, আপনার যুগে যে দিন ছিল সেই দিনকে বিকৃত করে নতুন নতুন ধর্মের কাজ করেছে তারা, কবর কাঁচা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কবর পাকা করে, কবরে সিজদা করেছে, কবরে তওয়াফ করেছে, কবরে চাদর চড়িয়েছে, এরা মিলাদ কায়াম করেছে, এরা বহু শিরক বিদাত করেছে, এরা তাবিজ তোমার করেছে, এরা জাদু টোনা করেছে, এরা বহু বিদাত তৈরি করেছে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদা, নামাজ পড়েছে, উযু করেছে, উযুর পাঁচটা অঙ্গ চমকেছে, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা বলছেন যে এরা বিদাতি, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন জোর করে, যাও ছাড়ো, ধমক দিবেন ফেরেশতাদেরকে, ক্ষমতা না না ওইসব করবেন না, বলবেন সহকান সহকান, দূরে তাড়িয়ে দাও তাড়িয়ে দাও, লেমান বদ্দালা দিনী, যারা আমার দিনকে বদলিয়ে দিয়েছে, সহজ ভাষায় তর্জমা করছি যাতে বুঝতে অসুবিধা না, যারা আমার দিনকে বিকৃত করে দিয়েছে, লেমান গাইয়ারা বাদ, আমার পরে যারা দিনকে চেঞ্জ করে দিয়েছে। আত্তাখাযা মিন দুনিহি আলিহা ইন ইউরিদুনি রহমানু বিযুর, আল্লাহ পাক যদি ক্ষতি সাধন করতে চান যিনি রহমান, লা তুগনি আননি শাফাআতুহুম শাইয়ান, তাদের শাফাত আমার কোনো কাজে আসবে না, ওয়ালা হুম ওয়ালা ইউনকিযুন, আর তারা আমাকে রক্ষাও করতে পারবে না। আনকাযা মানে রক্ষা করা বা বাঁচিয়ে নেওয়া, আমাকে বাঁচাতেও পারবে না রক্ষাও করতে পারবে। ইন্নি ইযান লাফি যলালিম মুবিন, আমি যদি এইরকম কাজ করি, আল্লাহ সৃষ্টি করলেন ফাতারানি, তিনি সৃষ্টি করলেন, আর আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আর সে আল্লাহ এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে যদি আমি দেবদেবীর পূজা করি, আমি যদি কবর মাজারের পূজা করি, কবর মাজারকে সিজদা করি, আমরা ওরসে হাজির হই, হিন্দুদের মেলায় হাজির হই, তাহলে ইন্নি ইযান লাফি যলালিম মুবিন, আমি তো সুস্পষ্ট গুমরাহিতে, সুস্পষ্ট গুমরাহিতে, মানে আমি সঠিক পথ হারিয়ে ফেলব। আর কেউ কেউ তাফসীর করেছেন দলালি মুবিন ফি খাসারি মুবিন, তাহলে আমি বড়ই ক্ষতিগ্রস্ত, জানলাম, জানার পরে মানলাম আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে আখিরাত, জানলাম রসুলরা নবীরা জানালেন, তারপরে যদি না মানি তাহলে বড়ই ক্ষতিগ্রস্ত, আমার মতো হতভাগা কেউ আছে? ইন্নি আল্লাহ ফি দলালি মুবিন, ইন্নি আমানতু বি রব্বিকুম ফাসমাউন, যখন বুঝতে পারলেন হাবিব নাজ্জার যে এরা আমাকে বাঁচতে দেবে না, মেরে ফেলবে, তখন তিনি বললেন, ইমানের ঘোষণা করে দিলেন, আর লুকিয়ে রাখা রাখি না, এতদিন লুকিয়ে রেখেছিলাম আর বাঁচতেও দেবে না এরা, এমনি আমন্ত্রণে রব্বকুম, তখন সম্বোধন করে কাকে বললেন? এই ক্ষেত্রে তাফসীর কারদে দুটি মত, একটি মত হচ্ছে ওই কাফের জাতিকে নিজের বংশধরকে বললেন যে শোনো, আজকে তোমাদের জানিয়ে দিই, এমনি আমন্ত্রণে রব্বকুম, আমি তোমাদের রব আল্লাহ পাক রব বললাম, তার প্রতি ইমান নিয়ে এসেছি, ফাসমাউন, ভালো করে শুনে রাখো, তোমাদেরকে সাক্ষী রাখছি যে আমি মুমিন, মারবে মারো, কিন্তু তোমাদের সাক্ষী করছি, কিয়ামতের দিন এই সাক্ষী দিতে হবে যে তোমাদের বলেছিলাম যে আমি আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি। ইন্নি আমানতু বিরব্বিকুম ফাসমাউন, ভালো করে শুনে রাখো। আর কেউ কেউ বলেছেন যে সেই সময় ওই তিনজন রসুলকে সাক্ষী করেছিলেন, ইন্নি আমানতু বিরব্বিকুম, হে রসুলগণ, আপনাদের রব আল্লাহ পাক যার দিকে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি তার প্রতি ইমান নিয়ে এসেছি, ফাসমাউন, আপনারা শুনে রাখেন, আর আপনারা এই তিন রসুল আমার জন্য সাক্ষী থাকেন, এই জালেমদের সামনে বলছি আর আপনাদেরকে সাক্ষী করছি। তাহলে হয় ওই রসুল তিন রসুলকে সাক্ষী করেছিলেন, অথবা কাফের জাতিকে বলেছিলেন যে তোমরাও সাক্ষী থাকো যে আমি ঘোষণা করছি, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। তারপরে এই হাবিব নাজ্জারকে তারা খুন করে দিল, মেরে দিল, যে কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেননি, কিন্তু তাফসীর কারগণ উল্লেখ করেছেন, এর এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। কিলা দখলিল জান্নাহ, যখনই তারা মেরে ফেলল এই কাফের জাতিরা, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হইল, কিলা বলা হইল, মানে আল্লাহ পাক বললেন, উদখলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। এর দ্বারা বোঝা যায় যে মানুষ, নেক মানুষ মারা গেলে জান্নাতের নিয়ামত পেতে থাকে, যদিও যেই জান্নাত আল্লাহ পাক তৈরি করে রেখেছেন সেই জান্নাত হাসরের পরে, বিচারের পরে, হিসাব নিকাশের পরে যে জান্নাতে যাবে, কিন্তু জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকে, যেমন কবরের নিয়ামত এবং কবরের আজাবের হাদিসগুলিতে রয়েছে, বিশেষ করে বারাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস যে তিরমিজিতে রয়েছে, মুসনাদ আহমদে লম্বা হাদিস রয়েছে, মানুষের মত থেকে শুরু করে কবরের জীবনের কথা উল্লেখ করা হয়েছে, তাতে বলা হয়েছে যে জান্নাতি যারা লোক, যারা নেক সৎ মানুষ, তাদেরকে ওই তিনটি প্রশ্ন করার পরে বলা হয় আল্লাহর পক্ষ থেকে, না দা মনাদি মিনাস সামায়ে ফাফরেশু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, হ্যাঁ, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লেবাস পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের দরজা খুলে দাও। তো সেই বিষয়টিকে এখানে বোঝানো হয়েছে, এর মানে এই নাই যে মওতের সাথে সাথেই ওই জান্নাতে দাখিল হয়ে যায়, জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, এবং সেই জান্নাতের প্রথম দরজা খোলা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পেইলা খলি জান্নাত বলা হইল যে তুমি জান্নাতে প্রবেশ করো হে হাবিব, কালা, তখন তিনি জান্নাতে গিয়েও জাতিকে ভুলতে পারছেন না, জাতির দাওয়াতের চিন্তা লেগে আছে। এর থেকে তাফসীর কারগণ বলেছেন, এর থেকে বোঝা যায় একজন দায়ী মানুষ, একজন মুবাল্লিগ, একজন দিনের খাদেম সব সময় জাতির হিতাকাঙ্ক্ষী, যতই পাপী হোক না কেন, যতই পাপী হোক না কেন, তারপরও তাদের হিতাকাঙ্ক্ষী, তাদের দরদি, দুনিয়াতে তো দরদি ছিল, জীবনটা কি কোরবানি করে দিল তাদের হাতে, তারপরে মারা যাওয়ার পরে জান্নাত থেকে যখন আল্লাহ পাকের নিয়ামত পেয়েছে, নিয়ামত পাওয়ার পর আল্লাহ যদি আমার জাতি জানতে পারত যে আমি এই দিনের প্রতি ইমান নিয়ে এসেছি, রাসূলের প্রতি ইমান নিয়ে এসেছি, আল্লাহ পাক তোমার প্রতি ইমান নিয়ে এসেছি, আর তোমার দিনের প্রচার করতে গিয়ে তাদের হাতে আমি শহীদ হয়েছি, যার ফলে আল্লাহ পাক এত বড় উঁচু মর্যাদা আমাকে জান্নাতে দিয়েছেন, এই কথা যদি জানতে পারতো এখনো তারা, তাহলে তারাও ইমান নিয়ে আসত, তাহলে আমার লাভ হয়ে যেত, যেই কাজের জন্য আমি নিজেকে কুরবানি করেছি অর্থাৎ দিনের দাওয়াতের জন্য, সেই কাজ আমি লাভবান হয়ে যেত। একজন মুমিন মানুষ কেমন চরিত্র হবে চিন্তা করুন, তাই আপনি দুনিয়াতে যতদিন আছেন ততদিন আপনি মানুষের হিতাকাঙ্ক্ষী, মানুষের হিতাকাঙ্ক্ষী, শুধু মুসলিমের হিতাকাঙ্ক্ষী না, শুধু যারা ধার্মিক হয়েছে তাদের হিতাকাঙ্ক্ষী না, শুধু যারা সৎলোক বা আপনজন বন্ধু তাদের হিতাকাঙ্ক্ষী না, যারা গুমরা হয়ে গেছে তাদেরও হিতাকাঙ্ক্ষী। এরা গর্তে পড়ে গেছে, এরা আগুনে জ্বলতে যাচ্ছে, সুতরাং এদেরকে উদ্ধার করতে হবে। পারলাম না, দুনিয়া থেকে চলে গেলাম, তারপরে আকাঙ্ক্ষা থাকবে জান্নাতের নিয়ামত পেয়েছি, আল্লাহ আমি যেমন নিয়ামত পেয়েছি ওই কাফের মুশরিক বিদিনগুলো বেনামাজিগুলো যদি হেদায়েত হতো তারাও এই নিয়ামত পেত। এইরকম দরদি হিতাকাঙ্ক্ষী হইতে হবে। আল্লাহ পাক তাই বলছেন যে ওই হাবিব রাজি আল্লাহ বললেন, কালা বলি আলাইতা কওমি হাই, যদি আমার জাতি জেনে নিতে আলামুন জানতে পারত, বেমা গাফার আলী রব্বি, এ বাটা হচ্ছে সাবাবি আরবি গ্রামারে, কি কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, কেন আল্লাহ মাফ করলেন, তাদেরকে কেন মাফ করবেন আল্লাহ, আমাকে কেন মাফ করলেন, এই বিষয়টা যদি জানতে পারত। যেহেতু আমি আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি, আখেরাতের প্রতি ইমান নিয়েছি, আল্লাহর কাছে ফিরে যেতে হবে এটা বিশ্বাস করেছি, এবং আমাকে যখন তারা শাস্তি দিচ্ছিল আর বারবার স্বীকার করাচ্ছিল যে ধর্ম ত্যাগ করো ধর্ম ত্যাগ করো, আমাদের বাপদাদা ধর্মে ফিরে এসো, আমাকে ফিরাতে পারেনি, যার ফলে জান্নাতে এই নিয়ামত পেয়েছি, এই বিষয়টা যদি জানতে পারত, এই কারণে আল্লাহ আমাকে মাফ করেছেন। ওরাও যদি এই দিন সত্য দিনে চলে আসতো তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিতেন। ওয়াজা আলানী মিনাল মুকরামিন, এবং আল্লাহ পাক আমাকে বড় সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন, আল্লাহ আমাকে মাফও করেছেন এবং বড় সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন, এই বিষয়টি যদি জানতে পারত তারাও ঈমান নিয়ে আসতো কতই না ভালো হইত। আল্লাহ পাক তারপরে এই জাতিকে ধ্বংস করবেন, শেষ রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর দুয়ার বরকত যে এই জাতি যতই গুমরা হয়ে যাক আল্লাহ পাক একসাথে ধ্বংস করেন না, মাঝে মাঝে বালা মুসিবত আসছে কিন্তু একসাথে ধ্বংস করেন না, আগের জাতিগুলিকে এক একটা গোত্র এক একটা জাতি সবগুলি ধ্বংস একসাথে আল্লাহ পাকের আসমানের আজাব দিয়ে জমিনের আজাব দিয়ে এই জাতি তো আল্লাহ ধ্বংস করেছেন। আল্লাহ পাক বলছেন যে ধ্বংস করার জন্য আমার সেনাবাহিনী পাঠাইতে হয়নি, দুনিয়ার শাসকদেরকে লাখ লাখ সেনাবাহিনী পাঠাতে হয়, এই পাঁচ লক্ষ আসলো, তিন লক্ষ, দুই লক্ষ, দুই লক্ষ দিও না, আর দুই লক্ষ, পাঁচ লক্ষ আরো পাঠাইলাম, তারপরও কামিয়ে ভুগতে পারে না। হ্যাঁ, আল্লাহ পাকের সেনাবাহিনী লাগেন। আল্লাহ বলছেন আমা আনজালনা আলা কওমিহি, এই হাবিবের জাতির ওপর আমি তারপরে মানে তার দুনিয়া থেকে শহীদ হয়ে যাওয়ার পরে আমি নাজিল করিনি পাঠাইনি মিন জুনদি মিনাস সামা, আকাশের কোন সেনাবাহিনী, আকাশ থেকে কোন সেনাবাহিনী পাঠাতে হয়নি যে অসংখ্য ফেরেস্তা পাঠিয়ে এই জাতিকে মার দিতে হবে ধ্বংস করতে হবে, এটার প্রয়োজন হয়নি। অমা কন্যা মুনজালিন, আর এটা আমি কখনো করবো না। আল্লাহ বলছেন যে এত আমার সেনাবাহিনী পাঠাবার প্রয়োজনই করে না, তাহলে কি করেছিলাম, কিভাবে ধ্বংস করেছিলাম? আল্লাহ বলছেন ইনকানাত ইল্লা সাইহাতা ওয়াহিদা, ও তো একমাত্র একটা বিকট শব্দ ছিল। একজন ফেরেস্তা জিব্রাইল আলী সাল্লামকে তাফসির কারবার বলছেন যে জিব্রাইল আলী সাল্লামকে আল্লাহ পাক পাঠালেন আর ওই জনপদ ওই গ্রাম বা শহরের এক প্রান্তে দাঁড়িয়ে বিকট একটা শব্দ করলেন, সাথে সাথে সবগুলির কানের পর্দা ফেটে ধ্বংস হয়ে গেল। এই জাতি যেই জাতির হেদায়তের জন্য আল্লাহ পাক এক দুই করে তিন রসুল পাঠিয়েছিলেন, ফায়দাহম খামেদুন, তখন এরা স্তব্ধ হয়ে গেল। খামেদুন বলা হয় ছায়ে যে আগুন থাকে, আগুন থাকতে থাকে আগুনটা নিমে গিয়ে যে ঠান্ডা হয়ে যায় ওটাকে খামাদা বলা হয়। ওই ছাই থেকে আগুন নিমে যেমন ঠান্ডা নিস্তব্ধ হয়ে যায়, কোনো আর আগুনের কোনো চিহ্নই থাকে না, শুধু ছাই বাকি থাকে, ওই রকম করে দিলাম এই জাতিকে একটা বিকট শব্দ দিয়ে ধ্বংস করি। ইয়া হাসরাতান আলি ইবাদ মা ইয়াতিহিম রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, ইয়া হাসরাতান আলি ইবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির ওপর আক্ষেপ প্রকাশ করছেন যে হাই বান্দাদের জন্য দুর্ভোগ, আফসুস, বড় আক্ষেপের বিষয়, এটা একটি মত। আর কেউ কেউ বলেছেন যা এই যা ওই রসুল তিনজন যে রসুল এসছিল তাদের কথা, সেটাও হইতে পারে। ইয়া হাসরাত ইবাদ আল্লাহর বান্দাদের, আল্লাহর বান্দা মানে আমরা আবার আল্লাহর বান্দা মানে বুঝি কি, যারা নেক লোক তাদেরকে আল্লাহর বান্দা বুঝি, আর যারা ইবাদ বন্দী করে নামাজ রোজা করে দিন ধর্ম মানে তাদেরকে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা দুই রকম, এক হচ্ছে অনগত বান্দা আর আল্লাহ হচ্ছে সাধারণ বান্দা, মানে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের বান্দা। ইয়া হাসরাত আল ইবাদ মানে মানব জাতির ওপর বড়ই আক্ষেপ আফসুস। মায়াতিহিমের রাসূলিন, যখনই তাদের কাছে কোন রাসূল এসেছে, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, সেই রাসূলের সাথে তারা ঠাট্টা মজাক করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে। আলাম ইয়ারাও কাম আহলাকান ক্বাবলাহুম মিনাল কুরুন, এই মক্কার মুশরিকরা আরবরা কি দেখেনি? আল্লাহ পাক এখন আরব মুশরিকদের কথা বলছেন, যেই জামানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাযিল হচ্ছে, সূরা ইয়াসিন নাযিল হচ্ছে, আর আল্লাহ পাকের রাসূলকে বলছেন এদেরকে দাওয়াত তাবলীগ করো, এই দিনের কথা পৌঁছাও, আল্লাহ বলছেন আলাম ইয়ারাও, এরা কি দেখেন না ওই শাম দেশে সফর করে ব্যবসা করতে যায়, এইদিকে ইয়ামান দেশে যায় তো আদ সম্প্রদায়ের খবর রাখে, এদিকে তাবুক হয়ে যায় তখন সামুদ জাতিকে ধ্বংস করেছি, লুতের জাতিকে ধ্বংস করেছি, এসব এলাকার খবর রাখে না? খবর তো রাখে এরা। আলাম ইয়ারাও, এরা কি দেখে না অন্তর্দৃষ্টি দিয়ে, এমনকি চোখ দিয়ে যখন সফর করে চোখ দিয়েও, করুন যে তাদের পূর্বে কত শত জাতিকে আমি ধ্বংস করেছি, এটা হচ্ছে কাম খাবরিয়া। এরকম এই জন্য বললাম কত শত জাতিকে, অনেক জাতিকে, বহু জাতিকে আমি ধ্বংস করেছি। আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, এই জাতিরা ধ্বংস হওয়ার পরে আর কখনো ফিরে আসবে না। আর ফিরে আসছে, সামুদের জাতির অস্তিত্ব আছে, আদ সম্প্রদায় এত শক্তিশালী জাতি ছিল, অস্তিত্ব আছে, নূহ আলাইহিস সালামের বংশধরকে আল্লাহ ধ্বংস করেছে ওই কটার লোক ছাড়া যারা ইমান নিয়ে এসেছিল, আর পানি জাহাজে যাদেরকে বা নৌকায় উঠানো হয়েছিল তাদের ছাড়া, তাদের কেউ আর কি ফিরে আসছে? ফিরে আসবে না। আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। ওয়াইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, আর যারাই দুনিয়া থেকে চলে গেছে, সৎ হোক অসৎ হোক, মমিন হোক কাফের হোক, ভালো লোক হোক মন্দ লোক হোক, আল্লাহ পাক বলেছেন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে। ওয়াইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, আয়াতটা শব্দের দিক থেকে একটু কঠিন, যারা হাফেজ সাহেব যারা আরবি একটু বুঝেন তাদের জন্য আমি একটু গ্রামার পেশ করছি। ইন মানে না, এখানে এখানে ইন মানে না, আর লাম্মা মানে লাম্মার যেটা প্রসিদ্ধ অর্থ সেটা, লাম্মার প্রসিদ্ধ অর্থ মানে হ্যাঁ লাম্মা মানে এখনো না, না এখানে ইল লাম্মা মানে ইল্লা, লাম্মা মানে হচ্ছে ইল্লার অর্থ, লাম্মা ইল ইন কুল্লুন। হ্যাঁ সুরায় তারেক আছে, ওয়াসসামা ওয়াত তারেক ওয়া মা আদরাকা মা তারেক আন-নাজমু সাকিব ইন কুল্লুন লাম্মা আলাই হাফিজ, এই যে ইনের পরে এখানেও লাম্মা আছে, ওইরকম এখানেও আছে ইনের পরে লাম্মা, এর অর্থ হচ্ছে ইন মানে না আর লাম্মা মানে ইল্লা। যেমন এর আগে বললাম যে ইল্লার পূর্বে যদি ইন আসে তোর মানে কি হবে, নায়ের অর্থ হবে। তো ওয়াইন কুল্লুন লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন মানে এমন কেউ নেই, ওয়াইন কুল্লুন এমন কেউ নেই, ইল্লা লাম্মা মানে ইল্লা, ইল্লা জামিউল লাদাইনা মুহদারুন, বরং সমস্ত কে কি করা হবে, আল্লাহর সামনে হাজির করা হবে। ভাব অর্থ করেন তাহলে সুন্দর লাগবে। ওয়াইন কুল্লুন লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, এমন কেউ পৃথিবীতে নেই যে তাকে আল্লাহর সামনে হাজির করা হবে না, বরং সমস্ত ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে, সৎ অসৎ সবাইকে আল্লাহর সামনে হাজির করা হবে। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, আল্লাহ পাক বেশ কিছু নিদর্শন এরপরে উল্লেখ করেছেন, তার মধ্যে একটি নিদর্শন হচ্ছে অনাবাদ জমিন, মরে যাওয়া জমিন, যে জমিন অনাবাদ হয়ে গেছে, কোনো ফসল হয় না, দীর্ঘদিন বৃষ্টি হয়নি, যার ফলে কোনো ফসল গাছপাত জন্মায়নি, এটা আল্লাহ পাকের নিদর্শন। ওয়া আয়াতুল লাহুম মানব জাতির জন্য কিসের উপর নিদর্শন, আখিরাত হবে, পুনরুত্থান হবে, মানুষ মরে গিয়ে নিশ্চিহ্ন হওয়ার পর কবর থেকে উঠবে, ওই রকমই মানুষ মরে গিয়ে উঠবে, ওই রকমই যেমন একটা জমি মরে গিয়ে আশা করা যায় না যে এখানে কোনো ফসল হবে। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে এই মরুভূমি যে দেখছেন দাম্মামের বাইরে রিয়াজের রাস্তায় দুইদিকে বালি আর বালি, আর যখন মানে বাতাস হয় তখন যে বালি উড়ে, এই বালি থেকে ফসল হতে পারে, কি করে ফসল হবে, যুগ যুগ ধরে এগুলোতে বৃষ্টি নেই আর বালি মাটি, কি করে ফসল হবে? আল্লাহ পাক যদি বৃষ্টি বর্ষণ শুরু করেন ওই রকম মুসলমান তো হতে পারে সবুজ হয়ে যাবে, যেমন কিয়ামতের লক্ষণ সম্পর্কে বলা হয়েছে যে আরব জগৎ সবুজ হয়ে যাবে। তো যেমন মরা জমিতে বৃষ্টি বর্ষণ হইলে আবার যতগুলি শস্য আছে সবগুলি উদ্গত হতে শুরু হয়, গজিয়ে উঠে আর তারপরে ফসল হয়, ঘাস হয়, দেশ সবুজ হয়ে যায়, ওই রকমই মানুষ কত যে মরে গেছে দুনিয়া থেকে আর কত যে এরপরে মরবে কিয়ামত পর্যন্ত, সবগুলি মাটির পেটে আছে, মাটি নিজের পেটে করে নিয়ে আছে সবগুলিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাউল হায়াতের বর্ষণ হবে, হুকুম হবে যে এখন উঠো, সবগুলি কবর থেকে ফেটে ফেটে উঠবে আর আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ পাক তাই বলছেন ওয়ায়াতুন লাহুমুল আরদুল মাইতা, যে আল্লাহ পাক মৃত ভূমিকে ফসলযোগ্য করতে পারেন, এখান থেকে খাদ্যদ্রব্য আমাদের আসছে, চাল ডাল আসছে, গম আসছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন মরা মানুষকে মৃত দেহ থেকে আবার পুনর্জীবিত করতে পারে। আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকের নিদর্শন হচ্ছে তাদের উদ্দেশ্যে আল আরদুল মাইতা, মৃত ভূমি, আহিয়াই নাহা, যাকে আমি জীবিত করে থাকি, ও আখরাজনা মিনহা হাববান, আর সেখান থেকে আমি শস্য উদ্গত করে থাকি, বের করে থাকি, কারণ খাদ্য বের হচ্ছে ওখানে, সেখান থেকে ফসল হচ্ছে, ফামিন হয়ে এখন যা তারা খেয়ে থাকে, কারণ মানুষের প্রধান খাদ্য ফলমূল নয়, প্রধান খাদ্য হচ্ছে শস্য, চাল, গম এগুলির প্রয়োজন। সেজন্য আল্লাহ পাক হাববান প্রথম শস্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন, তারপরে আল্লাহ পাক ফলমূলের কথা উল্লেখ করেছেন। ওয়াজআলনা ফিহা জান্নাত, আর ওই মরা জমিতে আমি বহু বাগানও সৃষ্টি করি বৃষ্টি দেওয়ার ফলে, মিন্না খিলিন খেজুরের বাগান, ও আনাব আর আঙ্গুরের বাগান। আল্লাহ শুধু দুটো ফলের কথা কেন উল্লেখ করলেন? তাফসীর কারগণ বলেছেন দুটো ফলের কথা এই জন্য উল্লেখ করলেন যে প্রথম কথা আরবরা এই দুটো ফলকে বেশি চিনত, খেজুর জানত আর আঙ্গুর জানত। আরব দেশগুলিতে এই ফল বেশি হতো, খেজুরি বেশি হতো আর আঙ্গুর হইতো। দেখছেন না তাইফে আসবে, আঙ্গুর আছে তাইফে, এখানে আশেপাশে আজকাল হয় তো আঙ্গুর আর এই খেজুরটাই বেশি জানতো আরবরা, সেজন্য আল্লাপাক এই দুটোর কথা উল্লেখ করেছেন। আর এই দুটো খুব প্রসিদ্ধ ফল, সেজন্য আল্লাপাক উল্লেখ করেছেন। অফাজ্জার না ফিহা মিনাল অয়ুন, আর এই ভূমিতে মরাভূমিতে আমি বহু ঝর্ণা প্রবাহিত করেছি, এখানে মরা জমিন কোন এক ফোঁটা পানি পাওয়া যেত না, বহু ঝর্ণা। শুকনো হয়ে থাকে আমাদের দেশের মাটিগুলো যখন খরার সময় তখন লাঙ্গলের খাল ঢুকে না, বলেন খাল বলেন ঢুকেই না, আর যখন বর্ষা হয়ে গেল বর্ষা হইতে হইতে পায়ামন হেয়ার ডুগুলো এলাকা যে এপার থেকে ওপার আর যাওয়া যায় না, জলাশয় সব হয়ে গেছে, বন্যায় আর বাস করাই মুশকিল। সুবহানাল্লাহ, কখনো বেশি হয়ে যায় কখনো কম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত হয়েছে প্রয়োজন মোতাবেক। আর যদি বেশি হয়ে যায় সেটা আল্লাহ পাকের গজব, আর যদি দুর্ভিক্ষ আসে কম হয়ে যায় সেটা আল্লাহ পাকের গজব। যাতে করে তারা ফলমূল খেতে পারে, অথচ তাদের হাত এই কাজগুলি করেনি, তাদের হাতে এই ক্ষমতা নেই যে বৃষ্টি বর্ষণ করব বা বৃষ্টির ব্যবস্থা পানির ব্যবস্থা করে নেব আর ফসল জন্মে নেব, এটা মানুষের হাতে নেই। আল্লাহ বলছে ওমা আমেলাতু আইদি, তাদের ক্ষমতাই নেই যে আম গাছ জন্মে নেব, খেজুর গাছ জন্মে নেব আর আঙ্গুর আঙ্গুর আঙ্গুর ফল আমরা ফলন করব, এসব তাদের ক্ষমতা আমেলা থাই দিন। ইমাম ইবনে জারির রহমতুল্লাহ আলাই তাফসীর ইবনে জারির বা তাফসীর তাবারীতে বলেছেন যে মা নাফিয়া, এটা একটা তাফসীর, ওমা আমেলা থাই দিহিম মানে তাদের হাত এই কাজগুলি করার ক্ষমতা রাখে না, করেনি, আমি আল্লাহ করেছি তাদের জন্য খাদ্যের ব্যবস্থা ফলমূলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। অন্যান্য তাফসীর কারগণ তাফসীর করেছেন মা মসুলা, মা মানে আল্লাজির অর্থ মানে লিয়াকুলু মিন সামারি, তারা জন্য এই ফলগুলি খেতে পারে, খেজুর ফল খাবে, তারপরে আঙ্গুর ফল খাবে, বিভিন্ন ফলমূল হচ্ছে আরো সেগুলি খাবে। ওমা আমেলাথু আইদিহিম, আর তাদের হাত যা কিছু করবে সেগুলোও খাবে, শুধু ফলই খায় না, ফল থেকে অনেক কিছু বানিয়ে খায়, অনেকে ফলের রস খায়, জুস জুস খাচ্ছে, ফল খায় না কিন্তু জুস খাচ্ছে, অনেকে ফল মিক্স ফ্রুট করে ওই চাট খাচ্ছে, অনেকে ফল থেকে আর কিছু তৈরি করে শুকিয়ে দেখেন আঙ্গুর খেলুন আঙ্গুর থেকে কিশমিশ খাচ্ছে, খেজুর থেকে আর কিছু খেজুরের গুড় তৈরি করছে বা আর কিছু তৈরি করছে। অমা আমেলা তো আইদিহিম দিয়ে এটা বোঝানো হয়েছে, অনেকে বলেছে আফালে আস করুন তারপরে কি শুক্রিয়া আদায় করেন, এতগুলি আল্লাহ পাকের নিয়ামত খেয়েও শুক্রিয়া আদায় করেন? আল্লাহ পাকের শুক্রিয়া হচ্ছে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা, আল্লাহ পাকের শুক্রিয়া হচ্ছে আল্লাহ পাকের ফরজ আদায় করা, আল্লাহ পাকের শুক্রিয়া হচ্ছে আল্লাহ পাকের হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকা। আফালে আস করুন সুবহানাল্লাজি খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই আয়াত শেষ করছি, পাক পবিত্র সেই সত্তা যিনি সমস্ত বস্তুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, সবগুলিকে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন, আমরা জানি আর না জানি আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন, একমাত্র বেজোড় কে? আল্লাহ, ইন্নাল্লাহ বিতরুন, আল্লাহ বেজোড়, আর বাকি সবকিছুর জোড়া জোড়া রয়েছে, গাছও জোড়া জোড়া রয়েছে, খেজুর গাছও আছে এটা তো জানেনি, আর অন্য গাছেও আছে, সবকিছুতে আছে, মাছেও আছে, গরু ছাগলে আছে, এগুলো তো বুঝতেই পারছেন, এমনকি পাহাড় পর্বত এগুলোতেও আছে, আমরা জানি আর না জানি সবকিছুতে আছে। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, আর প্রত্যেক বস্তুকে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন, মিম্মা তুম্বিতুল আরদ, যা পৃথিবী থেকে উদ্গত হয় বা আল্লাহ পাক যে উৎপন্ন করান সৃষ্টি করেন এইগুলি থেকেও জোড়া জোড়া আছে, তার ঘাস পাত লতা পাতা এগুলিতে জোড়া জোড়া আছে। অমিন আনফুসহিম, আর মানব জাতির মধ্যেও আল্লাহ জোড়া জোড়া করেছেন, অমিন আনফ তাদের মধ্যে আল্লাহ জোড়া জোড়া করেছেন। অমিম্মা লায় আলামন, আর এমন এমন বস্তুতে এমন আল্লাহ পাকের মখলুকের সৃষ্টিতে জোড়া জোড়া করেছেন যা তারা জানেও না, অনেক কিছু আল্লাহ সৃষ্টি করেছেন অথবা করবেন যেগুলি জোড়া জোড়া হবে কিন্তু মানুষ জানে না, নেগেটিভ পজিটিভ সবকিছু। দেখেন কারেন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি যদি বলা হয় যে বিদ্যুৎ একটা হবে কারেন্ট, জান্নাম হবে কাহরোবা, আর কাহরোবাতে নেগেটিভ পজিটিভ থাকবে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি বলতে সাহের জাদু না পাগল, কত কি বলবো তাই না? না আজকাল নেগেটিভ পজিটিভ দুটো তার বুঝতে পারছেন আপনার, জোড়া জোড়া হলো না হলো না, এটাও তো জোড়া। অমিম্মা লা ইয়ালামুন, যেটা তখনকার যুগে জানতো না নেগেটিভ পজিটিভের কথা আর আজকে জানছে। আমি যদি সায়েন্স জানতাম আর মেডিকেল সায়েন্স জানতাম তাহলে এই আয়াতটা আরো বেশি বুঝাইতে পারতাম আপনাদেরকে, কোরআন বোঝার শেষ নাই, কোরআনের যে বিশাল দিগন্ত তার তাফসীর ব্যাখ্যার শেষ নেই। অমিম্মালাই আলমন, বহু কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আর বহু কিছুর মধ্যে সব কিছুর মধ্যে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন, জানি না। আল্লাহ তা আল্লাহ বলছেন সাওয়ারি যানবাহনের ক্ষেত্রে এমন আমার আল্লাহ যানবাহন সৃষ্টি করবেন, জানোই না তোমার। এখনই মনে করছে আমরা অনেক কিছু জেনে ফেলেছি, অনেক কিছু জানেন না কেমন পর্যন্ত যে আল্লাহ পাক করবেন। ৪৭ এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের ভ্রষ্টতার কথা, গুমরাহির কথা উল্লেখ করতে গিয়ে বলছেন যে তারা বলতো, কাফের এবং মুনাফিক দুই দলেরই কথা বলা যেতে পারে, এরাকে যখন বলা হতো যে আল্লাহর আস্থায় তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দান খায়রাত করো, কাফেররা কিছু ভালো কাজ করত তাদেরকে বলা হতো যে দান খায়রাত সবার জন্য করো, আর মুনাফিক যারা মুসলিম সমাজের মুনাফিক যারা আকীদার মুনাফিক মদিনায় ছিল বিশেষ করে তাদের সম্পর্কে বলা যেতে পারে, তাদেরকে বলা হতো আল্লাহর আস্থায় দান করো। আসলে তো অন্তরে এদের কুফরি লুকায়িত আছে, দান করলে এই যে গরিব মুখলেস নিষ্ঠার সাথে যারা মুসলিম হয়েছে তারা উপকৃত হবে, এই গরিব অভাবীরা মুসলিম সমাজের, ওরা এটা চাইত না, কারণ ওরা তো মুনাফিক, আসলে কাফেরদের বন্ধু, মুনাফিকরা কাফেরদের বন্ধু, সুতরাং কখনো চাইত না। তখন তারা বলতো যে এরা যদি ভালো মানুষই হবে তো আল্লাহ আমরাকে যেমন দিয়েছে ওরা তো দিত, আমাদের কেন দান করতে হবে। কি গুমরাহি, এরা মনে করতো যে আল্লাহ আমরাকে দিচ্ছেন মানে আল্লাহ আমাদেরকে খুব পছন্দ করছেন ভালোবাসছেন, না। কাউকে যদি আল্লাহ ধন দৌলত দেয়, সুস্থতা দেয়, দুনিয়া নেতৃত্ব দেয়, তার মানে এই না যে আল্লাহ ওদেরকে ভালোবাসে। আজকাল দুনিয়াতে যাদেরকে নেতৃত্ব আল্লাহ দিয়ে রেখেছেন তাদেরকে কি আল্লাহ ভালোবাসেন? অধিকাংশকে আল্লাহ ভালোবাসেন না, কারণ অধিকাংশই আল্লাহ দ্রোহী, অধিকাংশরে আল্লাহ দিনের বাস্তবায়ন করতে চায় না, ওদের মন মানসিকতাই নেই। ওইরকমই আজকাল যারা সচ্ছল মানুষ, পয়সাওয়ালা মানুষ সমাজের, অধিকাংশ বেনামাজি বেদিন, তার মানে আল্লাহ তাদেরকে ভালোবাসেন? কখনো না। আর আমার আপনার কাছে অল্প পয়সা আছে কোন রকম আমরা চালিয়ে নি, তার মানে কি আল্লাহ আমাদের ভালোবাসে না? এটা ধন সম্পদ হওয়াটা আর দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য হওয়াটা আল্লাহর ভালোবাসা আর আল্লাহর নৈকট্য লাভের প্রমাণ নয়। আল্লাহ পথে আছেন এর প্রমাণ হচ্ছে যে আপনি কোরআন এবং হাদিস মোতাবেক জীবনযাপন করছেন। কি অবস্থায় আছেন আর্থিক দিক থেকে, নেতৃত্বের দিক থেকে, আপনার খ্যাতির দিক থেকে, আপনার মান সম্মানের দিক থেকে, সেটা আলাদা ব্যাপার, এটা দুনিয়া। দুনিয়া আল্লাহ সৎকেও দেন অসৎকেও দেন, বরং অসৎকে আল্লাহ পাক ছাড় দেওয়ার জন্য, ঢিল দেওয়ার জন্য, যেমন বড় মাছ লেগে যায় যখন এতে ওই কি বলে আপনার ওটাকে বলছিতে, তখন বড় মাছকে ছাড় দিতে হয়, বড় মাছকে ছাড় না দিয়ে ছেড়ে নিয়ে যাবে, শক্তিশালী হয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পরে নিস্তেজ যখন হয়েছে তখন ধীরে ধীরে টানা। এই জন্য কাফেরকে, বিধীনদেরকে, পাপিষ্ঠদেরকে আল্লাহ ধন দিয়ে পরীক্ষা করেন, যাও তোমাদেরকে ঢিল দিলাম অবশ্য দিলাম। আল্লাহ পাক বলছেন ওয়াইজা কিল লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, যখন তাদেরকে বলা হইত যে আল্লাহ তোমাদেরকে যা দান করেছেন, রিজিক দিয়েছেন, তা থেকে ব্যয় করো, খরচ করো, যাতে অন্য অভাবীরা যারা দরিদ্র হয়ে রয়েছে, অসহায় হয়ে রয়েছে, তারা উপকৃত হয়। কালাল্লাযিনা কাফারু লিল্লাযিনা আমানু, কাফেররা মুমিনদের উদ্দেশ্যে বলতো, কাফেররা কাফের মুনাফিক হইতে পারে এবং যারা কাফের হয়েই রয়েছে এখন বাহ্যিক মুনাফিকরা বাহ্যিক করে পড়তো কিন্তু অন্তরে কুফরি ছিল, এইরকমও নয় কাফের হয়ে রয়েছে, তারাও বলতো লিল্লাযিনা আমানু মুমিনদের উদ্দেশ্য করে, আমুত এমন মাল্লাউ ইয়াশা আল্লাহু আতআমা, ওদেরকে আমরা খাবার দেব, অন্ন দেব, যেসব লোকদেরকে আল্লাহ চাইলে নিজেই খাবার দিতে পারতেন, খাওয়াতে পারতেন, আল্লাহ যেমন আমাদের দিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে ওদেরকে দিতে পারতেন, তা আল্লাহ দেননি আমরা দেব কেন, এমন শয়তানি। ইন আনতুম ইল্লা ফি দলালিম মুবিন, আসলে তোমরা প্রকাশ্য ভ্রষ্টতায় গুমরাহিতে রয়েছে, তোমরাই ভুল পথে আছো, এই জন্য আল্লাহ তোমাদের খেতে দেয়নি, আর আমরা ভালো পথে আছি, এই জন্য আমাদেরকে ধন সম্পদের নেতৃত্ব দিয়েছে। এইরকম কথা যুগে যুগে প্রভাবশালীরা, পয়সাওয়ালারা, নেতৃস্থানীয় ব্যক্তিরা অধিকাংশ বলে থাকে। এই কাফেররা যেহেতু পরকালে অবিশ্বাসী, আখেরাত বিশ্বাস করতো না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতো না, পুনরুত্থান আবার কবর থেকে মাটি থেকে উঠতে হবে এসব কথা বিশ্বাস করতো না, এই জন্য তারা মাঝে মাঝে চ্যালেঞ্জ করতো ঠাট্টা বিদ্রুপের ছলে। ওয়াকুলুনু, তারা বলতো মাতা হাজাল ওয়াদ, এই নবীর ওয়াদা কখন পূরণ হবে? এই যে মাঝে মধ্যেই বলে থাকে যে আসছে আসছে, ইন্না সাআতা আতিয়াতুন, কিয়ামত আসছে, লাল্লা সাআতা কোন করিবা, খুব কাছেই, মাতা হাজাল ওয়াদ, এই ওয়াদা কখন পূরণ হবে? আসছে আসছে খালি নিকটে নিকটে, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি হে মুসলিমরা হে নবী সত্যবাদী হও তো নিয়ে আসো, কখন আসছে? আল্লাহ পাক জবাব আছেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতা ওয়াহিদা, তারা একটি বিকট শব্দের প্রতীক্ষায় রয়েছে, অপেক্ষায় রয়েছে। মায়ান গরুনা মানে মায়ান্তাজিরুনা, এখানে নাজারায়ানজরা মানে দেখা হয়, আর নাজারায়ানজরা মানে অপেক্ষা করা, ইন্তেজার করা হয়, এখানে ইন্তেজার প্রতীক্ষার অর্থে রয়েছে। মায়ান গরুনা তারা অপেক্ষা করে না, ইল্লা সাইহাতা ওয়াহিদা, একমাত্র একটা বিকট শব্দ ছাড়া আর কিছু, মানে তারা একমাত্র বিকট একটা শব্দের অপেক্ষায় রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে সিংগাই ফুক দেওয়া। ইসরাফিল আলাইহিসসালাম সিংগাই ফুক দেবেন, বিকট শব্দ হবে, এই বিকট শব্দ হলেই কিয়ামত কায়েম হয়ে যাবে, আর তখনই উঠতে হবে কবর থেকে। এই একটি বিকট শব্দের অপেক্ষায় তারা রয়েছে। তা খুদম, যা তাদেরকে পাকড়াও করবে, বিকট শব্দ এমন ভাবে তাদের পাকড়াও করবে। অহম একেস্তমুন, যেই সময় তারা যারা দুনিয়ায় বেঁচে থাকবে তারা বাক বিতণ্ডায় আপোষে লিপ্ত থাকবে, তর্ক বিতর্কে, হাটে বাজারে কেনাকাটা, না তুমি দাম বেশি চাইছো, বলছে না না না না, তুমি তোমার এতে এই গাড়িতে এই ত্রুটি আছে, হ্যাঁ তোমার এতে এই দোষ আছে, যে যে অবস্থায় আছে, যে যেখানে আছে, দোকানপাটে যারা কেনা বেচা করছে, না আমি এত দাম দেবো, না হবে না, লাভ নেই, ইত্যাদি। এই একেশ্রেমনের অর্থ হচ্ছে যে যেখানে আছে নিজ নিজ কাজে ব্যস্ত রয়েছে। সাধারণত মানুষ কথোপকথন করতে থাকে, একেশ্রেমন বাক বিতণ্ডা করা, কথাবার্তা বলা দুই পক্ষ থেকে, এই অবস্থায় লিপ্ত থাকবে, আর হঠাৎ করে একটা বিকট শব্দ হবে, তাহলে কিয়ামত যখন শুরু হবে আর সিংহায় ফুক হবে, তখন আগে থেকে জানিয়ে নাই, হঠাৎ করে আল্লাহ কথা বুঝতে চেয়েছেন, এই যে আমরা এখানে বসে আছি, এইরকম সময় আমরা এখানে বসে আছি, যারা বাজারের লোক তারা দোকানপাটে ব্যবসা করছে, ফুটপাতে যারা বিক্রেতা তারা ওই ফেরিওয়ালা তারা ওই সব কাজ করছে, যারা এখন ওই মহারাজা যেখানে এক্সিবিশন গাড়ির সেকেন্ড হ্যান্ড অথবা নতুন গাড়ির শোরুম সেখানে তারা দরাদর দর কষাকষি করছে, নিজ নিজ কাজে ব্যস্ত রয়েছে। আল্লাহ যাকে ব্যক্ত করেছেন একেশ্রেমন বলে, একেশ্রেমন আসলে ছিল একটা সেমন বা একটি আল থেকে, এই সেগাটি আমাদের দেশের ভালো ভালো শিক্ষকদের জন্য জটিল, একেশ্রেমন কোনো ওজনে আসে না, যারা গ্রামার কিতাব পড়েছেন সার্ফের কোন ওজনই আসে না, ইখতাসেমুন ছিল, সেটাকে ইখতাসেমুন করা হয়েছে। যা হচ্ছে তালিল আর সন্ধি বিচ্ছিদ যাচ্ছি না, তবে এতটুকু বলে দিলে সুবিধা যে একটা মানে জানা থাকলো যে এইরকম বিষয়টা এখানে আছে। ফালায়াস্তাতিউনা তাওসিয়া, যখন বিকট শব্দ হবে সিংহায় ফুকে, আর সেই সময় মানুষ তিনটি সিংহায় ফুক হবে, পরে বলছে তিনটা হবে অথবা দুটো হবে, ইখতিলাফ হয়েছে, ফালাই আস্তাতি ওনা তৌসিয়াত, সেই সময় কেউ কাউকে ওসিয়ত করারও সুযোগ পাবে না, ওসিয়ত করতে সক্ষম হবে না। মানুষ যখন বুঝতে পারে যে মরে যাবে, তখন কি করে? ওসিয়ত করে, দেখো এত টাকা আমার অমুক জায়গায় রাখা আছে, যদি স্ত্রীকে না বললে টাকা কোথাও রাখা থাকে, দেখো অমুক ব্যাগে, অমুক ব্রিফ কেসে, অমুক আলমারিতে এত টাকা রাখা আছে, খাটের তলে এত টাকা রাখা আছে, অমুকের এত টাকা আমানত রাখা আছে, অমুকের কাছে এত টাকা পাবো, করে না? এগুলো হচ্ছে ওসিয়ত দুনিয়ার ক্ষেত্রে। আর যদি ধার্মিক লোক হয় তাহলে ধর্মীয় ওসিয়ত করে, নামাজের কথা বলবে, পর্দার কথা বলবে, আরো হয়তো পারিবারিক কথাবার্তা বলবে, এগুলো হচ্ছে ওসিয়ত। মৃত্যুর পূর্ব মুহূর্তে যে ব্যক্তি মুমূর্ষু অবস্থায় সে অবস্থায় রয়েছে, এখন হুঁশ আছে, আর কিছু উপদেশ দেয় আপনজনদেরকে, পরিবার পরিজনকে, একে বলা হয় ওসিয়ত, এর নাম হচ্ছে ওসিয়ত। আর যে কোনো সময় যে উপদেশ দিয়ে থাকে মানুষ তাকে বলা হয় নসিহাত। নসিহা আর ওয়াসিয়াতে এই পার্থক্য। ফালা ইস্তাতিউনা তাওসিয়া, ওয়াসা ইওয়াসির মাসদার হচ্ছে তাওসিয়া, তখন আর ওসিয়ত করারও সুযোগ পাবে না, সক্ষম হবে না ওসিয়ত করতে। ওয়ালা ইলা আহলি ইয়ারজুন, আর মাঠে ঘাটে রয়েছে, দোকান বাজারে রয়েছে, রাস্তায় রয়েছে, এখান থেকে মক্কার পথে রয়েছে, ওয়ালা ইলা আহলি ইয়ারজুন, পরিবার কাছে ফিরে আসতে হবে। মক্কা থেকে আসছিল, মক্কার দিকে যাচ্ছিল কোথাও সফরে, প্লেনে, অনেকে প্লেনে উঠবে ওই সময় যদি প্লেন থাকে সেই জমানায়, তাহলে আর যদি আবার উটের পিঠের দিকে ফিরে আসে, উটের পিঠে থাকবে অনেকে মরুভূমিতে, ওলা গেলে আহানিমার জন্য পরিবার কাছে ফিরে আসবে, রাস্তাতেই ছিল আর কেমন হয়ে গেছে, সুবহানাল্লাহ, ওলা গেলে আহানিমার জন্য অনুফেখা ফিসু, আর সিংরাই ফুক দেওয়া হবে, কে ফুক দেবেন? ইসরাফিল আলী সালাম, তার নাম হাদিসে উল্লেখ হয়েছে, ইসরাফিলের নাম কিসে হয়েছে? হাদিসে, কোরআনে আছে, কোরআনে আছে, হাফিজ সাহেবরা আছে কোন হাফেজ নাই নাকি? মেলা হাফেজ আছে, আছে চুপ হয়ে যাচ্ছে না কেন? হ্যাঁ নাই কোরআনে কারিমে তাহলে কার নাম আছে? জিব্রিল বা জিব্রাইল, দুই রকম ভাবে, হ্যাঁ দুই কেলাতে দুই রকম, হ্যাঁ মিকাইল আছে বা মিকাল আছে, মিকাল হ্যাঁ মালাকুল মওত আছে, আজরাইল আছে, আমাদের সাথে আলেম সমাজ আজরাইল কোথায় গেল? আজরাইল নেই, মালাকুল মওত আছে, মওতের দায়িত্বশীল ফেরেশতা বলা হয়েছে, কলিয়া তাওয়াফাকুম মালাকুল মওত, তাহলে আজরাইল। আর এক শ্রেণীর লোকেরা ইসরাইল বলে, আমাদের সমাজের লোকেরা ইসরাইল বলে না, কিন্তু আল মুঞ্জিদ একটা ডিকশনারি আছে খ্রিস্টানের লিখা, যাতে ইসরাইল মালাকুল মওতের নাম বলা হয়েছে, তাও খ্রিস্টান, খ্রিস্টানের কথা দলিল নেই আমাদের, বলো খ্রিস্টান ধর্মে থাকতে পারে সেই নাম, তা আমাদের কাছে তার দলিল নেই, না কোরআনে না হাদিসে। সুতরাং জিব্রাইল বলবো, মিকাইল বলবো, ইসরাফিল বলবো, মালাকুল মওত বলবো, আজরাইল বলবো না। কোরআন সুন্নাহর যে আমরা সার্বিক ক্ষেত্রে অনুসরণ করি, আকীদার ক্ষেত্রেও, এবাদতের ক্ষেত্রেও, আখলাক চরিত্রের ক্ষেত্রেও, এমনকি কারো নাম বলার ক্ষেত্রে, আল্লাহর নামের ক্ষেত্রে খোদা বলবো না, আল্লাহ বলবো, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ বলবো না। দেখছেন না আমাদের? হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউকে নাম তারণ 99 নাম এইসব আবিষ্কার করতে যাব না। দেখেছেন আছে কোন কোন কোরআন আমাদের দেশের আল্লাহ 99 নাম, নবীর 99 নাম, দেখেন দেখবেন এইসব আমরা ওইসব আবিষ্কার করতে যাব, যা কোরআনে বা হাদিস আছে সেগুলি বলব, ফেরেশতার নাম আমরা আবিষ্কার করতে যাব না, যে আজরাইল, এসব কাল্পনিক কথা বলবো না। কোরআনে বা হাদিসে নেই আমরা নিলাম, কোরআনে আছে মালাকুল মওত, মালাকুল মওত বলব, কোরআনে আছে মালিক জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা মালিক, আমরা বলবো হ্যাঁ মালিক, মালিক জাহান্নামের দারোগা, জাহান্নামের যে প্রহরী ফেরেশতা তার নাম মালিক, ইয়া মালিক লিয়াক যে আলাইনা রব্বুক, তা বলবো। যদি আজরাইল থাকতো কোরআনে অথবা কোন সহিহ হাদিসে তাহলে বলতো, নেই সেজন্য বলবো না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা, আমরা এই পথের পথিক, আল্লাহ যেন তৌফিক দান করে। আল্লাহ পাক বলছেন অনফেখা ফিস সুর, সিংহায় ফুঁক দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন, হাদিসে তার নাম আছে রাব্বা জিব্রাইল ও মিকাইল ও ইসরাফিল, একটা দোয়াতে আছে, যে দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজের সানাই পড়তেন। ফাইজা মিনাল আজদাস, তখন মানুষ নিজ নিজ কবর থেকে, আজদাসুন জাদাসুনের জমা, জাদাস হচ্ছে এক কবর, আজদাস নিজ নিজ কবরগুলি থেকে, এলা রব্বাহিম তাদের রবের উদ্দেশ্যে, ইয়ানসেলুন দ্রুত ছুটবে, ইয়ানসেলুন মানে দৌড় দিবে, ঝাঁপ দিবে, কবর থেকে উঠে দৌড়াবে আল্লাহর দিকে, কিয়ামতের মাঠের দিকে, বিচার হবে, উপায় নেই দৌড়াতে হবে, পালাবো উল্টো দিকে, যাব না, কারণ বুঝতে পারছি অবস্থা খারাপ, খুব শাস্তি পেয়েছি কবরে, এইরকম ক্ষমতা হবে না, দৌড় দিতে হবে। যেমন সূর্য চন্দ্র আপন গতিতে চলতে আসে, উপায় নেই যে সূর্য নিজের দিকে উল্টো দিকে চলতে শুরু করবে, উপায় নেই, কিয়ামতের দিন এইটা কোন আসামির ক্ষমতা হবে না যে আমি উল্টো দিকে পালে যাব না, কিয়ামত আসামি হইতে যাবো না, ধরা দিতে যাবো না, দুনিয়াতে পারবেন, পুলিশ তাড়া করেছে উল্টো দিকে পালাইছে, কখনো সামনের দিকে যাবেন যে ধরাটা দিয়ে দি, সে অল্প কেউ আছে হয়তো, জানি সে দুগুণ দৌড় দিবি রবের উদ্দেশ্যে। তো আল্লাহ পাক এখানে বলছেন সিংহাই ফুক দিলে ফায়দা কবর থেকে উঠে দৌড় দিবে, এই আয়াতে একটি সিংহার ফুক একটি ফুক প্রমাণ করে, তাই না? ফুক হইলেই কবর থেকে উঠে দৌড়াবে। আর সূরা জুমার এর কয়েক মাস আগে সূরা জুমার তাফসীর হয়েছে, কার মনে আছে? তাতে আল্লাহ কি বলেছেন? দুটোর কথা বলেছেন, নফিখা ফিস সূরে ফাসায়িকা মান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ, বেহুশ হওয়ার কথা আল্লাহ বলেছে, প্রথম সিংহায় ফুকে সায়েকা বেহুশ হয়ে যাবে, আসমান জমিনের সবকিছুই, ইল্লা মান শা আল্লাহ, তবে আল্লাহ যাতে চাইবে, আল্লাহ পাক বলেছেন আত্মায় কজরম বেকা, আর আল্লাহ পাকের সবসময় ইচ্ছা আপন জায়গায় কাজ করছে, এর মানে এ না সিংহে ফুক দিয়েছে তার মানে আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে সব ব্যবস্থা হয়ে যাবে না, আল্লাহ যদি ইচ্ছা করেন যেমন মালাকুল মওতকে বাঁচাব, আল্লাহ যদি ইচ্ছা করেন ইসরাফিল তোমাকে ফুক দিতে হবে, সুতরাং তুমি বহুষ হবে না, হবে না, যেন ইল্লা মানুষ আল্লাহ যাবে, আল্লাহ পাক বলেছেন সব কাজের ওপরই আল্লাহ পাকের ইচ্ছা শক্তিশালী, আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হইতে পারে না, এই জন্য ইল্লা মানুষ আল্লাহ বলে সোম্মা নফে খাকি ওখরা, অতপর আরেক ফুক দেওয়া হবে, তখন হঠাৎ করে দাঁড়াবে কবর থেকে উঠে, ইয়ানজুরুন আর তাকাবে, এখানে তাকানো পর্যন্ত বলে চুপ, আর এখানে বলা হয়েছে ফাইজ আহম মিনাল আজদাসে কবর থেকে উঠে গেছে, তেয়ামুন ওই আয়াতের সাথে মেলাল, হ্যাঁ, এলা রব্বি আনসাল দৌড় দিতে শুরু হয়েছে, দেখে সবাই ছুটছে, এখন ছুটা তারা কোনো উপায় নেই, ছুটতে হবে। দুটো সিঙ্গার ফুকের কথা এখানে বলা হয়েছে, এখানে একটা বলা হয়েছে, আর একটা কথা একটা আয়াত রয়েছে, কে বলতে পারেন? আয়াত হাফেজ সাহেব, আবুল হোসেনের আওয়াজ শুনলাম কই হাফেজ সাহেব? হাফেজ সাহেব তো মেলা আছে, কিন্তু সব হাফেজ কেমন দুর্বল হাফেজ, এই তো হাফেজ। ইয়াওমায়ুন ফাকু ফিস সুর, হ্যাঁ ইয়াওমায়ুন ফাকু ফিস সুর, আসমান জমিনে যে কেউ আছে সবাই ঘাবড়িয়ে যাবে, ফাজা বলা হয়েছে, ফাজা আইন মানে হচ্ছে ঘাবড়িয়ে যাওয়া, কত ভম্ব ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাও। এখানে আল্লাহ ফাজা ঘাবড়াবার কথা, বেহুশের কথা বলেননি। এই আয়াতকে যদি এই অর্থে রাখেন, আর জুমারের আয়াতে রয়েছে যে বেহুশ হয়ে যাবে, তাহলে বেহুশ আর ঘাবড়ে যাওয়া দুটো আলাদা আলাদা জিনিস, তাহলে তিন ফুক হয়। এজন্য অনেক ওলামারাই বলেছেন তাফসীর কারণ তিনটি ফুক হয়, একটা হচ্ছে নাফাতুল ফাজা, হ্যাঁ ঘাবড়িয়ে যাওয়া, প্রথম ফুকে ঘাবড়িয়ে যাবে, দ্বিতীয় ফুকে বেহুশ হয়ে মারা যাবে, সায়েতা মানে মরে যাবে, আর তৃতীয় ফুকে ওঠানো হবে, আল্লাহ আলাম। আর যারা বলেছেন দুটো ফুক, তারা বলছে ঘাবড়িয়ে যাবে, ঘাবড়িয়ে যাওয়ার সাথে সাথে বেহুশ হয়ে মরে যাবে, ওই নাফাতুল সাক আর নাফাতুল ফাজা একই জিনিস, আল্লাহ আলাম। তাতে কোনো যায় আসে না, দুটো হইতে পারে তিনটিও হইতে পারে। কালু, তখন কবর থেকে উঠে বলি, ইয়া ওয়াইলানা, হায় আমাদের দুর্ভোগ, হায় সর্বনাশ, মাম বাসানা মারকাদে, না আমাদের এই শোয়ার জায়গা থেকে, মারকাদ মানে হচ্ছে শোয়ার স্থান যেখানে মানুষ শুয়ে থাকে, এই ঘুমাবার স্থান থেকে আমাদের কে উঠালু, বাসা মানে উঠানো, কে আমাদেরকে উঠালো, যদিও কবরে আজাব শাস্তি হয়েছে, কিন্তু কবরের আজাবের চাইতে বড় আজাব সামনে প্রত্যক্ষ করছে, সেই জন্য ওই আজাবকে ভুলে যাবে। মানুষের উপর যখন বড় মুসিবত আসে তখন ছোট মুসিবত ভুলে যায়, বলে না ভুলে যায়, ছোট মুসিবতকে ভুলে যায়। হাজামা ওয়াদা রহমান, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবেন অথবা আল্লাহ পাক স্বয়ং বলবেন, দুই রকমই তাফসীর তাফসীর কারগণ করেছে। হাজামা ওয়াদা রহমান, এই যে কবর থেকে উঠানো, তোমরা বিশ্বাস করতে না, সন্দেহ করতে, অথবা জন্মসূত্রে মুসলিম কিন্তু সারা জিন্দগি গাফেল, ষাট বছর সত্তর বছর কোনদিন চিন্তাই করেননি যে আল্লাহর সামনে হাজির হইতে হবে, নামে মাত্র মুসলিম কিন্তু কখনো চিন্তা হয়নি, বল বিশ্বাস করি, কেমন বিশ্বাস আবার? হাজা মা ওয়াদার রহমান, তখন আল্লাহ পাক বলেন, আল্লাহর ফেরেশতা বলে, এই তো দয়াবান আল্লাহ পাক ওয়াদা করেছিলেন, জানিয়ে দিয়েছিলেন যে একদিন উঠতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। সদাকাল মুরসালুন, আর রাসুলদের মাধ্যমে আল্লাহ পাক জানিয়েছেন, রাসুলগণ সত্য কথা বলেছেন, প্রত্যেক যুগে যুগে রাসুলদের কথা মৌলিক বিষয়ে আকিদার ক্ষেত্রে এক ছিল, জান্নাত জাহান্নাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূল একই রকম বলেছে, তাই না? দুনিয়ার পরে আখেরাত এক রকম বলেছেন, হিসাব হবে, জবাব দিতে হবে, আল্লাহ পাক বিচার করবেন, ইয়াউমুল জাযা প্রতিদান দিবস, সমস্ত নবী রাসূলগণ এক বলেছেন, তাই না? জি, আল্লাহ তাআলা কত সত্য মাবুদ নেই, এগুলো হচ্ছে মৌলিক বিষয়, এ ধরনের বহু মৌলিক বিষয় রয়েছে যেগুলোর ক্ষেত্রে সমস্ত আল্লাহ পাকের নাজিলকৃত দিন এক, আল্লাহর দিন এক, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আর শাখা প্রশাখা মাসলা মাসাইলে বিভিন্ন ধর্মে পার্থক্য রয়েছে, নামাজের অর্থ, নামাজের সংখ্যা ইত্যাদি, রোজা হওয়া, যাকাত, এগুলিতে পার্থক্য থাকতে পারে। ইনকানাতিল্লা সাইহাতাম ওয়াহিদা, সেটা একমাত্র একটি বিকট শব্দ হবে, তখন সমস্ত মানুষ আমার নিকট হাজির হয়ে যাবে, সবকে হাজির করা হবে, মুহদারুন মানে আমার সামনে সমস্ত উপস্থিত করা হবে, ফালিয়া মালা তুদলাম নাফসুন শাই, আজকে কোন ব্যক্তির ওপর কোন রকমের জুলম হবে না, কিঞ্চিত পরিমাণ জুলম হবে না, সেই আল কোন রকম জুলম হবে না, ওয়ালা তুজাম ইল্লা মা কুনতুম তা'মালুন, আর এমন কোন বদলা শাস্তি দেওয়া হবে না যা আমল করনি, কর্ম করনি, কর্ম করনি আর শাস্তি হয়ে গেছে এটা হবে না, দুনিয়াতে অপরাধ করেননি দশ বছর জেল হয়ে গেছে, কিছুই অপরাধ করেনি সন্ত্রাসী হয়ে বসে আছেন, সন্ত্রাসের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, দুনিয়াতে হইতে পারে কিন্তু আল্লাহ পাকের কাছে হবে না, না কোনো জুলম হবে, ওয়ালা তুজাউন ইল্লা মা কুনতুম তা'মালুন, যা কিছুই করেছো কর্ম তারই বদলা দাও, ভালো করেছো ভালোর বদলা, ভালোতে কোনো ঘাটতি হবে না যে ভালো নেকি পেলাম না এত করেছিলাম, আর শাস্তির ক্ষেত্রে কোন রকমের এরকম হবে না যে অপরাধ কম করেছিলাম শাস্তি বেশি হয়ে গেল, তাও হবে না, ইল্লা মা কুনতুম তা'মালুন। ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, আল্লাহ পাকের কোরআনে কারিমের বাঘভঙ্গিমা বা নীতিমালা হচ্ছে যখনই জাহান্নামীদের কথা, যখনই গুনাহগারদের কথা আল্লাহ বলেছেন, তখনই জান্নাতীদের কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন যে সেই দিন জান্নাতীরা কত যে সুখে থাকবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করে। ইন্না আসহাবাল জান্নাহ, নিশ্চয় জান্নাতীরা আল ইয়াওমা, আজকের দিনে, ফি শুগুলিন ফাকিহুন, নিজের কাজে আনন্দিত থাকবে, নিজের ব্যস্ততায়। শুগুল মানে আজকাল শুগুল বলছেন কাজ, এই জন্য কাজ বললেন যাতে বুঝতে পারেন সহজে কোরআন কারীম। নিজের কাজে বা নিজের ব্যস্ততায়, শুগুল মানে ব্যস্ততা, আর আপনি শুগুল মানে ব্যস্ত আছে, নিজের ব্যস্ততায়। ফাকেহুন মানে ফারেহুন, আনন্দিত থাকবে। মানুষ অনেক সময় কাজ করে কিন্তু আনন্দিত হয় না, ডিউটি, কষ্টের ডিউটি, আনন্দ লাগে না। কিন্তু অনেকে কাজ করে আরাম ফিল করছেন, তাই না, অনুভব করছেন। সুবহানাল্লাহ, জান্নাতে জান্নাতীরা যাওয়ার পরে যে যে কাজে ব্যস্ত আছে, যে যে কাজ করছে, কাজ করছে মানে ডিউটি সেখানে থাকবে না, কাজ মানে আমোদ ফুর্তি, কেউ খাচ্ছে তাতে আনন্দিত, হ্যাঁ, কেউ হুর নিয়ে আমোদ ফুর্তি করছে তাতে আনন্দিত, কেউ সুরা পান করছে আনন্দিত, হ্যাঁ, কেউ চলাফেরা করছে, কারো শখ ছিল যে আমি উড়োজাহাজ চালাবো, আনন্দিত, হ্যাঁ, ওয়ালাকুম ফিহা মা তাশতাহী আনফুসুকুম। এমনকি নিঃসন্তান মানুষ বাচ্চা চাইবে আল্লাহর কাছে, আমার খুব আকাঙ্ক্ষা ছিল বাচ্চার, আল্লাহ দুনিয়াতে বাচ্চা পাই, ওই আনন্দিত মুহূর্তের মধ্যে গর্ভধারণ করলো স্ত্রী, আবার বাচ্চাও হয়ে গেল, অতি আমোদ ফুর্তি। দুনিয়াতে আদর করার খুব ইচ্ছা ছিল, একটা বাচ্চা আদর করো ভাই। ফিশো বলেন ফাকিহুন, হোম ওয়াজওয়াজ হোম, তারা এবং তাদের বিবিরা বা তাদের স্বামীরা, নারী পুরুষ সবার জন্য যেহেতু দিন, আজওয়াজ দুটোকে বলা হয়, তাদের স্বামীরা তাদের স্ত্রীরা। ফি জিলালিন আলাল আরায়কে, ছায়ায় অবস্থান করবে, কোনো রৌদ্র তাপ থাকবে না। আলাল আরায়ক, আর উঁচু উঁচু আসনের ওপর তারা বসে থাকবে। মুত্তাকিউন, হেলান দিয়ে, হেলান দিয়ে, মুত্তাকিউন, ইত্তাকা মানে হেলান লাগানো। লাহুম ফিহা ফাকিহা, তাদের জন্য সেখানে থাকবে বহু রকমের ফলমূল, ফাকিহা মানে হচ্ছে ফলমূল। ওয়ালাহুম মা ইয়াদাউনা, তাদের জন্য যা কিছুই তারা তলব করবে তাই থাকবে। আল্লাহ কোরআনের আরেক আয়াতে যার তফসির কিছুদিন আগে হয়েছে, আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহী আনফুসুকুম, তোমাদের মন যা চাইবে তাই পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, ওখানে তাদাউন আল্লাহ বলেছেন, আর এখানে ইয়াদাউন, যা কিছু ডিমান্ড করবে তলব করবে। আজকে আমি এটা চাই, দুনিয়াতে কিন্তু পাই না, যতই পয়সাওয়ালা মানুষ হোক, অনেক সময় আজকে আমি ইলিশ মাছ খেতে চাই, বাজারে দেখো ইলিশ মাছ পাওয়া গেল না, কিন্তু জান্নাতে সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত রেখেছেন। মায়াতাউন, যা কিছুই তলব করবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আর সেই সময় দয়াবান প্রতিপালকের পক্ষ থেকে সালামের সম্ভাষণ পেশ করা হবে। দয়াবান রাহিম মানে রব প্রতিপালক, দয়াবান প্রতিপালকের বাণী, বাণীর ঘোষণা হবে, কৌলান সালাম, তোমাদের জন্য শান্তি রয়েছে। এই সালাম হয়তো পৌঁছাবেন ফেরেশতারা, অথবা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম পেশ করা হবে জান্নাতীদেরকে। দুটি তাফসীর হতে পারে, পক্ষান্তরে কাফেরদের কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক বলবেন আমতাজুল ইয়াওম, আজকের দিনে তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, একসাথে একাকার হয়ে থাকা চলবে না, সৎ লোকদের মাঝখানে লুকিয়ে আছো অপরাধীরা, আমতাজু মানে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, আলিয়াম আজকের দিন আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা। আজকালকার জামানায় রাজনৈতিক অপরাধী, সামাজিক অপরাধী, মদ খেলে অপরাধী, ধর্ষণ করলে অপরাধী, কিন্তু সম্মতির সাথে জেনা করলে অপরাধী না, ঠিক না, বেনামাজি অপরাধী না, বেরোজগার দিনে পানাহার করছে সুস্থ মানুষ অপরাধী না, হজ ফরজ আছে হজ করছে অপরাধী না, ঠিক না, সুদ খাচ্ছে অপরাধী না, মাত্র কয়েকটা পাপ যেগুলি সমাজ বিরোধী কাজ, রাজবিরোধী কাজ, হ্যাঁ, সেগুলি হল অপরাধ। অথচ আল্লাহ পাক বেনামাজিকে বলছেন ফি জান্নাতিন ইয়াতাসআলুনা আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অপরাধী আল্লাহ বলেছেন কার অপরাধী, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন, কালু লাম নাকুম মিনাল মুসাল্লি, সবচেয়ে বড় অপরাধ ছিল যে আমরা নামাজ পড়তাম না, মুসলিম তো ছিলাম কিন্তু নামাজ পড়তাম না, অপরাধী। তাহলে মুসলিম সমাজের বড় অপরাধী বেনামাজি, আধা নামাজ, ভালো করে শুনে রাখেন কোরআনের আলোকে। অথচ কোন অপরাধী মনে করা হয় না, বড়ই শ্রদ্ধার সাথে বোন তুলে দিয়ে দিচ্ছেন, বিবাহ দিয়ে চলে আসলেন, নিজের মেয়েকে লালন পালন করে মাদ্রাসায় পড়িয়ে অনেক সময় নিজে মুসলমান দাঁড়িওয়ালা নামাজি আর বেনামাজির হাতে ইউরোপ আমেরিকায় থাকে, সরকারি চাকরি করে, এত টাকা বেতন পায়, বিদেশে এইরকম স্যালারি পায়, উঠিয়ে দিয়ে চলে আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার তাই উঠিয়ে দিয়ে চলে আসলে লজ্জা লাগে না? আল্লাহ পাকে ভয় করবেন, এই খেয়ানত করবেন না। বন্ধের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে এই খেয়ানত করবেন না। পাপিষ্ট মুজরিম অপরাধীদেরকে মেয়ে বন তুলে দেওয়া বড়ই খেয়ানত। রেলায়াতে অভিভাবকত্ব যাকে বলা হয় তাতে বড় খেয়ানত করা, জবাবদাহি করতে হবে কিয়ামতের দিনে। আল্লাহ পাক তারপরে বলছেন, আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা আজকে পৃথক হয়ে দাও, আলাদা করে দেওয়া হবে। তোমাদের ওই একাকার নিয়ে থাকা চলবে না, তাহলে কাফেরদের আলাদা করে দেওয়া হবে, বেনামাজি আলাদা, যত রকমের ক্যাটাগরি আছে অপরাধের আলাদা, জেনাকারী, সুদখোর, রুশখোর, হ্যাঁ মুশরিক, কবর পূজারি আলাদা আলাদা হোক, বিরাটপন্থী আলাদা হোক, অমতাজুলি আমা ইহাল মুজরিমুন। আল্লাহ পাক তারপরে তাদেরকে ধমক দিয়ে বলবেন, আলাম আহাদ এলাইকুম, আমি কি তোমাদেরকে বলে দিনি, আমি তোমাদের সাথে আহেদা মানে ওয়াদা করা, ওয়াদা নেওয়া, চুক্তি প্রতিশ্রুতি নেওয়া হয়, আর আহেদা মানে উপদেশ দেওয়া হয়। আমি কি তোমাদেরকে উপদেশ দিনি, হুকুম দিনি, ইয়াবানি আদম, হে আদম সন্তান, আল্লাহ তাআবুদু শয়তান, তোমরা শয়তানের পূজা করবে না। কে শয়তানের পূজা করে আছে কি কেউ? হ্যাঁ, যে ইবলিশ নামে কোন দেব দেবী আছে, কোন মাজার আছে ইবলিশ নামে? তাহলে আল্লাহ বলছেন শয়তানের পূজা করি না, তো করে না তো কেউ শয়তানের পূজা? তাহলে সব মুসলিম আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করলেই শয়তানের পূজা করা হয়, মনে রাখা ভালো। আল্লাহ ছাড়া অন্যের কাছে রোগের আরোগ্য তলব করলেই শয়তানের পূজা করা হয়। আল্লাহ ছাড়া অন্যকে যদি মনে করেন যে এরা ছেলে মেয়ে দিতে পারে, হ্যাঁ বালা মুসিবত দূর করতে পারে, তাহলে শয়তানের পূজা করা হয়। এই জন্য আল্লাহ ফাকর রব্বুল আলামিন কোরআনে কারিমে একাধিক আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের উপদেশ, ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে ইব্রাহিম বলছে, ইয়া আবাতে লা তাবুদিশ শয়তান, সূরা মারইয়াম, ইয়া আবাতে, সম্মানিত আব্বা, লা তাবুদিশ শয়তান, শয়তানের পূজা করিয়েন না। আজও কোন শয়তানের পূজা করতো? ইবলিস নামে কোন দেবদেবী ছিল ইরাকে নাকি? তখন কখনো ছিল না, দেবদেবী ছিল সবাই মূর্তি প্রতিমা পুতুল এসব পূজা ছিল। তাহলে বোঝা গেল আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, অন্যের কাছে দোয়া করা, হে গাউসুল আজম বড় পীর মদত করো, হে খাজা বাবা তুমি উদ্ধার করতে পারো, এটা খাজা বাবার পূজা হইল না, এটা শয়তানের পূজা হলো পরোক্ষভাবে। কারণ এই শির্ক শয়তান ঢুকেছে মানব জাতির মধ্যে, এই বহুত্ব আল্লাহর একত্র তৌহিদের জায়গায় শির্ক যে ঢুকিয়ে কামিয়াব খুব খুশি, তামাশা দেখছি বলি শয়তান মহাসাগরে বসে তার সিংহাসনে, যে এদেরকে সবকে নিয়ে আমি জানাবি যাব। আল্লাহ পাক তাই বলছেন যে তোমাদেরকে আমি বলে দিনি আদম সন্তান, আল্লাহ তাআবুদু শয়তান, শয়তানের তোমরা পূজা করবে না, ইন্নাহু লাকুম আদুউম মুবীন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এমনকি মনের পূজা কে, মনের পূজা, মনের পূজা বলা হয়েছে আফারায়তা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যারা নিজের খেয়াল খুশিকে, কুপ্রবৃত্তিকে নিজের এলাহ মাবুদ উপাস্য বানিয়েছে, তাহলে মনের পূজা কেমন করে করে? মন মোতাবেক চাইলে মর্জি, হ্যাঁ আজকে নামাজ পড়বো না তোমার তাতে কি, হ্যাঁ আজকে আমি ফজরে যাব না, আমি তিন রক্ত পড়বো, চার রক্ত পড়বো, তোমার তাতে কি আমার ব্যাপার? এটা হচ্ছে মনের পূজা করা। আমি এই ব্যবসা করবো, হালাল হোক আর হারাম হোক, এটা খাবো, তোমার তাতে কি, এটা আমার ব্যাপার, তোমার বাবার কি আছে? এটা হচ্ছে মনের পূজা, কুপ্রবৃত্তির পূজা করা। তাহলে এটা হচ্ছে গাইরুল্লাহ আল্লাহ চরণের পূজা। আল্লাহ পাক বলছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ জানিয়ে দিয়েছেন, তারপর শয়তানের রাস্তায় মানুষ চলে, ওয়ানে বদুনি, আর একমাত্র আমার ইবাদত করবে, হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সহজ সরল পথ। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন, এই শয়তান তোমাদের বহু দলকে, জিবিল্লান মানে দল, আর কাসীরান অনেক, অনেক দলকে তোমাদের মধ্য থেকে পথভ্রষ্ট করেছে এই শয়তান, আফালাম তাকুনু তাকিলুন, এটা কি তোমরা বোঝার চেষ্টা করো না? বুঝে দেখো পথভ্রষ্ট করেছে যুগে যুগে জিন শয়তান, মানুষ শয়তান, মানুষ শয়তান খারাপ প্রকৃতির সাথী সঙ্গে বন্ধু থেকে বেঁচে থাকেন, আর শয়তানের কুপ্রবৃত্তির অনুসরণ করিয়েন, কুপ্রবৃত্তির প্ররোচনা যেটা শয়তানের পক্ষ থেকে অস্ত্র আছে তার অনুসরণ করিয়েন না, বরং কোরআন শুনে আল্লাহ পাকের বিধানকে ফলো করেন, কখনো কেউ গুমরা করতে পারবে না। কি বললাম, এক হচ্ছে মানুষ শয়তান যেগুলো হচ্ছে আশেপাশের সাথী সঙ্গী, খারাপ সাথী সঙ্গী, গ্রামে কিছু খারাপ সাথী সঙ্গী আছে, এখানে রুমমেট বা বিল্ডিং এ ভিলাতে আশেপাশে বাজারে যেখানে ঘুরেন, যেখানে কাজ করেন, যে কোম্পানিতে কাজ করেন, কিছু মানুষ শয়তান আছে, এই মানুষ শয়তানের অনিষ্ট থেকে বেঁচে থাকেন, নিজেকে বাঁচিয়ে রাখেন, আর ইবলিশ শয়তান আর ওর চেলারা মনে কুমন্ত্রণ অস্বস্তা দিচ্ছে, ওদের থেকে বেঁচে থাকেন। খারাপ কথা মনে আসছে, আউযুবিল্লাহ মিনাশ শয়তান রাজিম, মনে আসছে যে সবাই সিগারেট খায় আর আমার কি পয়সা নেই, একটু খেয়েই দেখি। এটা জিন শয়তানের পক্ষ থেকে। আর সাথী বন্ধুরা আছে, জীবনে একটা খেয়ে দেখলে দেখ কত মজা লাগে, আমাদের খুব মজা লাগে, আর এতে টাইম পাস হয়, বিদেশে থাকি, মনটা খারাপ থাকে, কি হয় টেনশন দূর হয়, শয়তান কাছে আসে, টেনশন দূর হয়, শয়তান কাছে আসে। তো এই মানুষ শয়তান গুমরা করে মানুষকে এইভাবে, যে একটা খেয়ে দেখে, একবার তুই সেটা তোকে ধরিয়ে দিচ্ছি। অনেক সময় বলে স্কুল কলেজে এইভাবে ছোট ছেলেরা, নাবালক ছেলেরা, অনেক সময় যুবক ছেলেরা এভাবে বিড়ি সিগারেট ধূমপান করা শিখে, গাঁজা খাওয়া শিখিল, একবার দেখ ছাড়তে পারবি না জীবন, এত মজা, জীবনটা ধ্বংস করে ফেলছে গাঁজা খেয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই যে শয়তান বহু মানুষকে গুমরা করেছে, তোমরা কি বুঝে দেখার চেষ্টা করেন না? বুঝে দেন, তাহলে দুটো কথা বললাম, মানুষ শয়তান থেকে বাঁচার চেষ্টা করেন আর জিন শয়তানের অসহসা থেকে বাঁচেন, আর কোরআন সুন্নাহকে ফলো করেন, দেখবেন কখনো আপনাকে গুমরা করতে পারবে না। যখনই দেখবেন ইমায়ান জান্নাতা মিনাশ শয়তান নাযগুন, যখন দেখবেন যে শয়তান খারাপ দিকে কিন্তু নিয়ে যাচ্ছে, মনটা অন্যদিকে যাচ্ছে খারাপ দিকে, ফাস্তাইযুবিল্লাহ আউযুবিল্লাহ করেন, আল্লাহ আপনি বাঁচাও আমাকে, মাযাল্লাহ আল্লাহ পাকের পানা চাইছি, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়া, ইউসুফ আলাইহিস সালাম মত, আল্লাহ পাক কত সুন্দর আমাকে রেখেছেন আর আমি পাপ করব, আল্লাহ আমাকে কত সুন্দর জীবন যাপন দিয়েছেন, মুসলিম ঘরে আল্লাহ সৃষ্টি করেছেন, আর আল্লাহ পাক সৌদি আরবে আমাকে রেখেছেন, আমি পাপে লিপ্ত হব, এখানে এসে দুটো পয়সা হয়েছে তাই দুটো ফিল্ম দেখবো, মাযাল্লাহ ইন্নাহু রব্বি আহসানা মাসওয়া। এই চরিত্র গ্রহণ করতে হবে, তাহলে কখনো শয়তান সুযোগ পাবে না। আল্লাহ পাক তারপরে হাযিহি জাহান্নাম আল্লাতি কুনতুম তুআদুন, এই তো সেই জাহান্নাম এখন দেখতে পাচ্ছ হে মুজরিম অপরাধীরা, আল্লাতি কুনতুম তুআদুন, যার তোমাদের ভয় দেখানো হয়েছে, তুআদুন মানে ভয় দেখানো হতে পারে, আর তুআদুন মানে তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে হইতে পারে, ওয়াদা ইয়াদ মানে ওয়াদা করা হতে পারে, আর আউ আদা যদি বাবে আউ থেকে হয়, ওখান থেকে তুআদুন হতে পারে তুক্রামনের ওজনে, তাহলে তার মানে হচ্ছে ভয় ভীতি দেখানো, তার নবীরা ভয় দেখিয়েছেন, আলেম আলমা ভয় দেখিয়েছেন, এই অর্থ হতে পারে, কোন কোন অনুবাদক এই অর্থ করেছেন, ইসলাম হালি আমার মাকুম তুম তাক ফরুন, আজকের দিনে এই জাহান নামে তোমরা ঢুকে পড়ো, দাখিল হও, বে মাকুম তুম তাক ফরুন, কারো তোমরা অস্বীকার করেছি, আল্লাহ পরকাল অস্বীকার করেছিলে, নামাজকে অস্বীকার করেছিলে, দিন মানাকে অস্বীকার করেছিল, আলিয়া মানাখতে মালা আফান, আজকে তাদের মুখের ওপর আমি সিল মেরে দেব, খতম মানে হচ্ছে সিল, সিল মেরে দেবো। কখন এটা আল্লাহ পাক করবেন? কেমতের মাঠে, কেমতে এক পর্যায়ে কথা বলবে, কথা বলতে গিয়ে যখন আল্লাহ বলবেন যে এই কাজগুলি করে এসছ, তখন সুরা আনআমের একটি আয়াতে রয়েছে, মুশরিকরা বলবে ওয়াল্লাহি রব্বেনা মা কুন্না মুশরিকিন, আল্লাহর কসম করে বলছি হে আমাদের রব, আমরা কখনো শিরিক করিনি, কখনো মূর্তি পূজা করিনি, যারা মূর্তি পূজক আর যারা কবর মাজার চিন্তা করেছে, ছেলে মেয়ে চায় পড়ছে আর মাইজ ভান্ডারি আর খাজাওয়ার কাছে গেছে, অল্লাহ আল্লাহ পছন্দ করে বলছে কখনো শিরিক করিনি, এগুলি তো ওলি আউলিয়া, আপনারই ওলি আউলিয়া, এগুলো আমরা ওসিলা মাধ্যম মনে করতাম, এদের মাধ্যমে আল্লাহ আপনার কাছে পৌঁছিতে চেয়েছি, শিরিক করিনি। সব কথা যখন বলবে তখন এই মুখ দিয়ে যেহেতু মিথ্যা কথা বলছিল, মুখে সিল লাগিয়ে দাও বন্ধ, যারা বেনামাজি মিথ্যা কথা বলবে, আল্লাহ নামাজ ছাড়িনি, নামাজ ছাড়িনি, হজ করেনি বলছে আল্লাহ হজ করছি, রোজা রাখিনি, রোজার দিনে এই গরমের জন্য খেয়েছে, খুব করে খেয়েছে, আল্লাহ রোজা ছাড়িনি, মিথ্যা কথা বলি, দেশে উপায় নেই, মনে করছে এইরকম কিছু বলে, নতুন আসামিকে দেখেছে, নতুন আসামি থানাতে এরকম করে, তারপরে ওই যখন তাদের তদন্ত হয়, তখন ওই তদন্ততে প্রথম দিকে মিথ্যা বলে মনে করে যে হয়তো চলে যাবে, দেখলেন না হবে না, মিথ্যা বলে কাজ হচ্ছে না, বারবার আসতে হচ্ছে, সত্যতে মনে হয় না যাত আছে, তখন অনেক সময় সত্য কথা বলে, অনেক সময় মার খেয়ে সত্য কথা বলে। আল্লাহ পাক বলছেন যখন এই মিথ্যা কথা বলবে, আলিয়া মানাক্তে মালা কাহিম, আজকে তাদের মুখের উপর সিল মারিয়ে দেবো, অত কাল্লে মোনা এদিহিম, আর আমার সাথে কথা বলবে তাদের হাতগুলি, অর্থাৎ সাধু আর্জল হুম, আর তাদের পাগুলি সাক্ষ্য প্রদান করবে, বেমা কামুই একশো গুণ, যা কিছু তারা করেছে সে সম্পর্কে, হাতে কথা বলবে আর পায়ে বলবে ঠিক বলছে, ঠিক বলছে, হাত কিন্তু ঠিক বলছে, হাত ঠিক বলছে, আর মুখে একটু আগে যা বলছিল মিথ্যা বলছে, ওয়ালাউ নাশাউলা তামাসনা আলা আয়ন, আল্লাহ পাক বলছেন আমি যদি চাইতাম তাহলে দুনিয়াতেই তাদের চোখগুলিকে অন্ধ করে দিতাম, তামাশা এতনসো মানে চোখের ওপর লেপে দেওয়া, চোখ লেপে দেওয়া, চোখের উপর যদি চামড়া আল্লাহ চামড়া দিয়ে যদি এই ছিদ্রটা না থাকে এর নাম হচ্ছে তামস। আর ভাব অর্থ হচ্ছে দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দেওয়া, দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়া। তো ভাব অর্থ শাব্দিক অর্থ জানলেন তামাশা মানে, এখন ভাব অর্থ দিয়ে তর্জমা করেন। ওলা উনা শাহ, যদি আমি আল্লাহ চাইতাম লা তামাসনা আলা আয়ুনহিম, তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতাম। ফাস্তা বা কুসেরাত, মানুষ যদি অন্ধ হয়ে যায়, আল্লাহ না করে সবগুলি যদি অন্ধ হয়ে যায় এখানে, তাহলে কি করবেন? বের হওয়ার চেষ্টা করবেন না করবেন না? দৌড়াদৌড়ি করে চেষ্টা করবেন, দরজা আনুমানিক দরজা কোন দিকে আছে, ওইখানে আছে না এইখানে আছে না এইখানে আছে, আইডিয়া দিয়ে তখন দরজার চেষ্টা করেন, বের হওয়ার পালাবার চেষ্টা করেন এদিক ওদিক যেখানে যে যেতে পারি। আল্লাহ বলছেন ফাস্তা বা কুসেরাত, তারপরে তারা দৌড় দিত রাস্তার দিকে, অন্ধ অবস্থায় দৃষ্টিবিহীন অবস্থায় দৌড় দিত রাস্তার দিকে। ফান্নায়ুব সেরুন, কিন্তু রাস্তা দেখতে পাবে কোথেকে? ফান্না মানে কেইফা, কেইফাইব সেরুন, কেমন করে রাস্তা দেখবে? কারণ চোখে রোশনি নেই, জ্যোতি নেই। ওয়ালাউ নাশাউ, আল্লাহ পাক করতে পারবেন এই কথা, আল্লাহ পাকের কুদরত। যে আল্লাহ পাক রব্বুল আলম দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারেন, সে আল্লাহ পাক হায়াত ছিনিয়ে নিচ্ছেন, মত আসছে, সেই আল্লাহ পাক রব্বুল সক্ষম আবার পুনরুত্থানের উপর নিয়ে আসবেন আল্লাহ পাক রব্বুল আলমী। এই কথা আল্লাহ পাকের উদ্দেশ্য। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ নাশাউ, আর আমি যদি চাইতাম লামাসাখনাহুম আলা মাকানাতিন, তাদের নিজ নিজ স্থানেই, আলা মাকানাতিন, তাদের নিজ নিজ স্থানেই তাদের রূপ চেহারা বিকৃত করে দিতাম, তাদের চেহারা পরিবর্তন করে দিতাম, মানুষকে বানর বানিয়ে দিতাম, কুকুর বানিয়ে দিতাম, শৃগাল বাঘ ভল্লুক বানিয়ে দিতাম। আল্লাহ পাক করতে পারতেন, লামাসাখনা মাস থেকে বলা হয় রূপ চেহারা বিকৃত করে দেওয়াকে। আল্লাহ যদি তাই করেন তাহলে ফামাস্তাতাও মুজিয়ান, তাহলে না তারা সামনে এগিয়ে যেতে পারত, মানুষ যেমন নিজে ইচ্ছা মতো চিন্তাশীল হয়, কাজকর্ম করে, সিদ্ধান্ত নিতে পারে, তাও করতে পারত না। ওলাই আরজন আন্না ফিরে আসতে পারত যে না এই কাজটা ঠিক হবে না, এই কাজটা ঠিক হবে, সুতরাং এগিয়ে যায়। মানুষের মধ্যে এই বোধ ক্ষমতা আছে তাই না? কিন্তু পশু গরু ছাগলে নেই। আমি আপনি বুঝি যে কোনটা ন্যায় কোনটা অন্যায়, অনেক কিছুই বুঝি আমাদের আল্লাহ পাক রব্বুল আলম বোধ শক্তি দিয়েছেন তা দিয়ে, কিন্তু পশুর মধ্যে যতটুকু আছে তা দিয়ে যথেষ্ট নয়। এই জন্য নিজের মালিকের শুধু ক্ষতি করে না, অন্যেরও ক্ষতি করে, অন্যের জমিতে চলে যায়। তো আল্লাহ পাক যদি মানুষের চেহারা বিকৃত করে দিতেন, না আগে বাড়তে পারত, সমাজতা তো মদিয়ান ওলাই আর যে না ফিরে আসতে পারত। অমান্য আম্মের হুনাকে সুফিল খালক আফালাইয়া কেলুন, আর আমি যাদের বয়স বৃদ্ধি করি, নাম্মের অমর মানে হচ্ছে বয়স আর আয়ু, আল্লাহ বলছেন আমি যাদেরকে আয়ু বেশি দিই, নোনাক্কে সুফিল খালক, তাদের অবস্থা কি হয়? তাদের সৃষ্টির ক্ষেত্রে উল্টো দিকে ফিরিয়ে নিয়ে আসি, নাকাসা মানে উল্টো দিকে ফিরে আসা, যেমন নোকেসু আলা রউসহিম, মাথা নত করাকে কোরআনের ভাষায় বলা হয়েছে। নোনাক্কে সুফিল, সৃষ্টির ক্ষেত্রে আমি তাকে উল্টো দিকে ফিরিয়ে নিয়ে আসি। দেখেন একজন মানুষ প্রথম সৃষ্টি হয় তখন খুব দুর্বল থাকে তাই না, দুর্বল, আড়াই কেজি ওজন, সবার আমাদের আড়াই তিন কেজি দু কেজি কার ওজন ছিল মায়ের পেট থেকে আসেন তখন। তার আগে যদি দেখেন আল্লাহ একটু আগে পরে আছে এই সুরাতেই, যে তার আগে তো দেখেন যে শুক্রবিন্দু এক কোটা বীর্য ছিলেন, ভুলে যাচ্ছেন আল্লাহ বলছেন ভুলে যাচ্ছেন মানাসি এখন কত দুর্বল থেকে দু কিলো ওজন হইল দুনিয়াতে আসলে, তারপরে ধীরে ধীরে ধীরে একটু শক্তি হইল, এখন হাঁটা হাঁট বসতে পারছেন, দাঁড়াইতে পারছেন, হাঁটতে পারলেন, শক্তিশালী হইলেন, এই ত্রিশ চল্লিশ বিদ্যা বুদ্ধি সব দিক থেকে শক্তিশালী, চল্লিশের পরে ধীরে ধীরে এখন দুর্বলতার দিকে, কমজোরির দিকে, আমরা বুঝতে পারছি। এখন এই চশমার প্রয়োজন ছিল না পাঁচ বছর আগে, কোনো প্রয়োজন ছিল না, এখন চশমা ছাড়া দেখাই মুশকিল, দেখতে পেল বড় কষ্ট হয়, চোখকে বেগ লাগাতে হয়, বুঝতে পারেন না এটা, চলতে ফিরতে ক্লান্তি, একটু কাজ করলে ক্লান্তি, একটা যুগ ছিল দুপুরে শোয়ার প্রশ্নই ছিল না, আমাদের বাচ্চাদের জবরদস্তি দুপুরে ঘুম দিতে হয়, শোয়াইতে হয়, আর আমরা আজকাল যদি একদিন দুপুরে না শুয়ে বিকালবেলার ডিউটিতে খেয়ে উঠে দুর্বলতা চলে আসবে, মুশকিল, দুর্বলতা চলে এসেছে। আল্লাহ বলছে নোনাক্কে সুফিল, সৃষ্টির ক্ষেত্রে উল্টো দিকে নিয়ে আসি, এমন দুর্বল শেষ কালে হয়ে যায় সত্তর আশি বছর বয়সে, যে ছোট বাচ্চা খেতে না দিলে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে, ওই রকমই আশি নব্বই বছরের বুড়ো মানুষ কান্না করে ছোট বাচ্চার মধ্যে, ছোট বাচ্চা যেমন উঠতে পারে না হামাগড়ি দেয়, ওই রকমই বিছানা থেকে উঠতে পারে না, উল্টো হয়ে পড়ে আছে। নোনাক্কে সুফিল খালকে আফালাইয়া কেলুন, তোমরা চিন্তা করে দেখো না এগুলো কোত্থেকে হইল, সব প্রাকৃতিক, ন্যাচুরাল আর ন্যাচুরাল ফাইটার, নাস্তিক বিধিন, প্রাকৃতিক দুর্যোগ, সব প্রাকৃতিক, আল্লাহ পাক এসব সৃষ্টি করেছেন। ওমা আল্লাহ নাহু শেরা ওমা ইয়ামবাগিলা, এখান থেকে আল্লাহ পাক অন্য আরেকটি বিষয় বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরব মুশরিকরা কাফেররা মক্কার মুশরিকরা বলতো যে ইয়ে নানান কথা বলতো, তার মধ্যে একটা বলতো এ নবী কবি গো কবি, এসব কাব্য রচনা করছে। এই জন্য আল্লাহ পাক তার ওস্তাদি দেননি, অক্ষরের যে আলিফ বা তাফা ইয়া পর্যন্ত কোনো জ্ঞানী আল্লাহ দেননি, না হইলে তো তারা বলতো যে জানে পড়াশোনা জানে কবিতা রচনা করছে। আল্লাহ পাক তাকে পড়াশোনা এই জন্য সুযোগই করে দেন এই হিকমতে। তারপরে আল্লাহ পাক রব্বুল তার মধ্যে সৃষ্টিগত এরকম প্রতিভাও দেন নবীর মধ্যে, আল্লাহ পাক নবীর এই প্রতিভাকে নিয়ে নিয়েছিলেন। কিন্তু যে কাব্য রচনার একটা প্রতিভা মানুষের অনেকের থাকে, সৃষ্টিগত প্রতিভা, ক্লাস ফাইভ পড়েছে আর ভালো ভালো ছড়া ছন্দ বলতে পারছে, আর কেউ বিএমএ পাস করে পারে না, কেন ও তো বাংলা বাংলা এমএ পাস, আর একজন ক্লাস ফাইভ পাস, ফাইভ পাস ওয়ালা ভালো ভালো কবিতা রচনা করতে পারে, আর এমএ পাস করে একটা কবি এক লাইন কবিতা রচনা করতে পারবে। এটা হচ্ছে সৃষ্টিগত প্রতিভা যেটা বলা হয় আল্লাহ পাকের দান। তো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শের রচনা করা, কাব্য রচনা করার শক্তি আল্লাহ দেননি, কারণ কবিরা অধিকাংশই বেআমল হয়, অসৎ লোক হয়, কাল্পনিক কথাবার্তা বলে, মিথ্যা কথা বলে, অতিরঞ্জন করে, কিছু দেখলে একটা ওকে বাড়িয়ে চাইবে আমি করলো, আর অধিকাংশ লোকের চরিত্রও খারাপ থাকে তাদের। যার ফলে আল্লাহ পাক নবীকে পাক রেখেছেন। তারপরে কোরআন সম্পর্কে যাতে কাফেররা যখন বলবে যে এইটা হচ্ছে কাব্য আর এই কবি মোহাম্মদ কবি, কথা যেন না বলতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যদি এই যোগ্যতা থাকতো কাব্য রচনার, তাহলে বলতে বড় কবি, এই মানে বিনা কোনো চিন্তায় কাব্য রচনা করতে পারে, তাহলে কোরআন কেন বলতে পারবে না, এ তো নিজে থেকে বলে, এ কথা যেন বলার সুযোগ না হয়। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো, সাহাবারা বলছেন যে কখনো দুই লাইন যদি কবিতা বলার ইচ্ছা করেছেন ভালো করে তিনি বলতে পারেননি, সাহাবারা বলছেন, কারণ আল্লাহ পাক এই শক্তি দেননি তাকে যাতে কাফেরদের মুখটা বন্ধ থাকে। আল্লাহ তাই বলছেন ওয়ামা আল্লাম নাহু শেরা, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি শের কবিতা শিখাইনি, কাব্য রচনা করা শিখাইনি, ওয়ামা ইয়ামবাগি লাহু, আর তার জন্য এটা উচিত নয়, তার জন্য এটা সাজেও না, তার জন্য শোভা পায় না, সাজেও না। ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন, এই কোরআনে করিম হচ্ছে উপদেশ এবং স্পষ্ট কোরআন, একমাত্র স্পষ্ট কোরআন এবং উপদেশ এতে রয়েছে, এতে কোন রকমের কাব্য রচনা নেই, এসব কবিতা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কবিতা রচনা করেননি, মাঝে মধ্যে অন্য কবিদের এক লাইনের বেশি কখনো পড়েননি, এক দুইবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ছড়া বলেছেন তা মাত্র দুলানের, আনান নবী লাকাদ হুনাইনের যুদ্ধে আনা ইবনু আব্দুল মুত্তালিব, যখন সবাই পালিয়ে যাচ্ছে তীর যখন বর্ষিতে শুরু হয়েছে কাফেরদের, তখন সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সামনের দিকে বাড়ছেন আর এই এক লাইন বা দুই লাইন বলেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার কোন এক জিহাদে হাতের আঙ্গুলে জখম হয়েছিল, রক্ত প্রবাহিত, তখন বলেছিলেন হাল আনতে ইল্লা ইসবাউন দামিতি অফি সাবিলিল্লাহি মালাকি, এর বেশি কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ছড়া ছন্দ কখনো বলেননি, আল্লাহ শিখাই দেননি তাকে, আল্লাহ কোরআনে করিম বলছেন হাল আনতে ইল্লা ইসবাউন দামিতি, হে আঙ্গুল তুমি তো একটা আঙ্গুল, তোমার একটু রক্ত প্রবাহিত হয়েছে, দামিতি তোমার রক্ত প্রবাহিত হয়েছে, অফি সাবিলিল্লাহি মালাকি, কি এমন হয়েছে, এটা আল্লাহর রাস্তাতেই হয়েছে, অসুবিধা কি, যা কষ্ট হয়েছে তোমাকে দাতা হয়েছে, রক্ত প্রবাহিত হয়েছে, আল্লাহর রাহে হয়েছে, আল্লাহর রাস্তা হয়েছে, অসুবিধা নেই কিছু। লেইন কান হাইয়ান, এই কোরআন এই জন্য আল্লাহ পাক উপদেশ করেছেন এবং স্পষ্ট কোরআন করেছেন, নাজিল করেছেন, যাতে সতর্ক করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সব লোকদেরকে যারা জীবিত, মান কানা হাইয়ান, যারা জীবিত, তাহলে কোরআন কার জন্য নাজিল হয়েছে, জীবিত লোকের জন্য নাজিল হয়েছে, আর আমাদের দেশের মানুষেরা কোরআন কার জন্য ব্যবহার করছে, মরা লোকের জন্য, মৃত লোকের জন্য, অথবা মুমূর্ষু অবস্থায় পৌঁছে গেছে, মরছে না, সুরা ইয়াসিন পড়ে একবার পার করে, ধাক্কা দাও, তারপর সুরা ইয়াসিন ছাড়া আর একটা কি আছে, ওদের খতমে জালালি আছে, খতমে জালালি সম্পর্কে বিদাতিদের আকীদা, এটা ওজিফার কিতাব আছে, মরবি না তুই, খতমে জালালি পড়বো, থাকবি থাকবি ভালো, তার নাহলে যা বিদায়, তাদের কিতাব লেখা আছে, হ্যাঁ খতমে খাজান খতমে জালালি, খতমে জালালির এটা গুণ, তারা লিখেছে যে খতমে জালালি যদি করেন, ভাগযোগ করে নিয়ে সবাই খতম করেন, তাহলে হবে কি হয়, ভালো হওয়ার ভালো হবে, আর না হলে আপনারা মুক্তি পেয়ে যাবেন, যা সুবহানাল্লাহ, এত বড় বেয়াদবি থাকে, বাপ মানুষ করলো, মা মানুষ করলো, আর মুমূর্ষু অবস্থায় আছে, আর জালালি পড়ে তোকে ধাক্কা দিয়ে বিদায় করবো, তুই আর পরেশান করিস না, কতদিন আর তোর চিকিৎসা করবো, হাওলাওয়ালা কতল্লা, এসব কথা কোরআন হাদিসে থাকতে পারে, শরীয়তে থাকতে পারে, বানানো শরীয়ত। তাহলে কোরআন জীবিত লোকদের জন্য, যাতে করে হিদায়ত হয় মানুষ, সংশোধন করতে পারে, মৃত লোকের জন্য। আর মরা মানুষকে এখন কোরআন খতম করে বগলে করে কোরআন নিয়ে হাফেজ হুজুর মোল্লারা ছুটল, মাদ্রাসা ছাত্ররা ছুটল, আর সকাল বিকেল মাদ্রাসাগুলিতে দেখবেন সকালবেলা এক দুইটির দিয়ে আসবে, বাড়ি বাড়ি কোরআন পড়ে আসবে, বিকালবেলা দু চারটির দিয়ে আসবে, আর তাদের ভাতা চালু আছে। আমি এক মাদ্রাসায় গিয়েছি, মাদ্রাসার ভাতা নিচে মাদ্রাসায় খাই না, সকালবেলা কোরআন পড়তে ওখানে নাস্তা করে চলে আসে, দুপুরবেলা আগে যে কোরআন পড়তে ওখানে খানা খেয়ে চলে আসে, রাতে কোরআন পড়তে ওখান থেকে খানা খেয়ে চলে আসে, আর মাদ্রাসা থেকে 500 টাকা করে দেয় ওদেরকে, ওটা তার হাত খরচ হয়ে যায়, তেল সাবানের হয়ে যায়। এইভাবে মাদ্রাসায় পেট ব্যবসা চলে বিদ্যার্থীদের মাদ্রাসায়, বাস্তব কথা। সব মাদ্রাসায় নাই, কোরআন হাদিসের অনুসারী ভাইদের মাদ্রাসাতে এইসব ইনকাম নেই, যার ফলে তো কোরআন হাদিসের অনুসরণ অনেকে করতে চান, বিশেষ করে বিদ্যার্থী মোল্লারা হিদায়ত হতে চায় না, হিদায়ত হলে সব মিলাদের ইনকাম শেষ, তাবিদের ইনকাম শেষ, আর এই কোরআন খানি করে বক্সানোর ইনকাম যে আছে ওটা শেষ, হ্যাঁ পীর মহিদের ইনকাম শেষ, বড় ইনকাম বিনা পুঁজির ব্যবসা সব শেষ। ওয়াজাহিদ তাল কাউলাল কাফের, তাহলে জীবিতদেরকে সতর্ক করার জন্য কোরআন কারীম নাযিল হয়েছে, মৃত ব্যক্তিকে জান্নাতে পৌঁছানোর জন্য নয়, আর মৃত ব্যক্তিকে সূরা ইয়াসিন পড়িয়ে একেবারে পাঠিয়ে দেব আর সুস্থ করব এই জন্যও নয়। ওয়াজাহিদ তাল কাউলাল কাফের, আর তাবিজ করার জন্যও নয়, কোরআন তাবিজের জন্য আল্লাহ পাক নাযিল করেনি। আর কাফেরদের উপর আল্লাহ পাকের বাণীর যেন বাস্তবায়ন হয়, কোরআন নাযিল করেছেন সতর্ক করা হবে জীবিত লোকদের, আর যারা সতর্ক হবে না সতর্ক করা সত্ত্বেও তাদের উপর আল্লাহ পাকের শাস্তির বাণীর বাস্তবায়ন হবে, মানে আল্লাহ পাক তাদের ওজোর শেষ করেছেন। আর বলতে পারবেন আল্লাহ জানতাম না, যে জানতাম না তৌহিদের কথা, জানতাম না লা ইলাহা ইল্লাল্লাহর কথা, জানতাম না নামাজের গুরুত্ব, জানতাম না রোজার গুরুত্ব, জানতাম না যাকাতের কথা, এই কথা যেন না বলতে পারে। ওয়াইয়াহিদ কাল কওলু আলাল কাফির, আল্লাহ পাকের আজাদের বাস্তবায়ন হয়, আর ওতে যাতে করে কোন রকমের তাদের ওজোর অজুহাত না থাকে। আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না, আন্না খালাকনা লাহুম, তাদের জন্য আমি সৃষ্টি করেছি, মিম্মা আমেলা তাইদিনা, ওইসব থেকে যা আমার হাত করেছে, আল্লাহ পাক বলছেন আমার হাত করেছে, তার আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন নিজ হাতে করেছেন, এখানে আল্লাহ পাকের হাতের কথা বোঝা গেল, আল্লাহ পাকের হাত আছে, কুদরতি হাত না, আল্লাহ পাকের হাত আছে, আল্লাহ পাকের হাতের মতো, যেমন আল্লাহ পাকের হাত হয়, কারো সাথে সাদৃশ্যতা নেই, অস্বীকারও যেমন নেই যে আল্লাহর হাত নেই কুদরতি হাত, এই কথা অস্বীকার করা, তেমনি আল্লাহর হাতের কোন তুলনা নেই যে আল্লাহর হাত কেমন, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পক্ষান্তরে দুটি দল গুমরা, যারা আল্লাহর হাতকে বলবে যে কোন কারো মতো আমাদের মতোই তারাও গুমরা, আর যারা বলে আল্লাহর হাত নেই কুদরতি হাত তারাও গুমরা। এই দুই গুমরাহির মাঝখানে হচ্ছে হক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর হাত রয়েছে কোরআন বলছে, সুতরাং আমরাও বলছি, যতটুকু কোরআনে বলা হয়েছে ততটুকু বলবো, ধরন জানি না, আল্লাহর হাত আছে কিন্তু আর কেমন জানি না, আল্লাহ যেহেতু জানাইনি সেজন্য, আল্লাহ জানালে তা বলতো, মিম্মা আমেলা তাইদিনা, যা আমার হাত তৈরি করেছে তা থেকে সৃষ্টি করেছি, কি আন আমান, চতুষ্পদ জন্তু বা গৃহপালিত পশু, আন আম গৃহপালিত পশু বলা হয়, ফাহুম লাহা মালিকুন, আমি সৃষ্টি করে তারপরে মালিক হয়ে গেলেন আপনি, আমি আল্লাহ সৃষ্টি করলেন গরু ছাগল ও উট বকরি, তাই না, আর মালিক কি হইল, আপনি আমি মালিক, ফাহুম লাহা মালিকুন, অতপর তারা সেগুলির মালিক হয়ে গেল, আল্লাহ পাকের নিয়ামত নয়, নিজে সৃষ্টি করেছ, আল্লাহ পাক সৃষ্টি করলেন, শুধু তাই নয়, ওয়াজাল্লাল্লাহ লাহুম, এবং এই গৃহপালিত পশুগুলিকে আমি তাদের অনুগত বানিয়ে দিয়েছি, যদি বাঘের মতো হিংস্র করে দিতাম, হ্যাঁ যদি কুকুর শৃগালের মতো করে দিতাম, হ্যাঁ তাহলে কত মুশকিল হইত, গরু ছাগল পোষা সম্ভব হইত, বাড়িতে রাখা সম্ভব হইত, আপনি হয়তো শক্তিশালী ভাবছেন আমার কিছু করতে পারবে না, কিন্তু আপনার বাড়ির বকরিটা বা গরু গরুটা যদি বাঘের মতো হিংস্র হইত, আপনার বাচ্চা খাওয়ার আশঙ্কা থাকত, আমার ছেলে কি খেয়ে নেবে, কখন রাখবে না, রাখাই যাবে না, পোষ মানবে না, পোষ নেবে না, খুব করে খাওয়াইলেন আর খাওয়াইলে পালিয়ে গেল, কখন রাতের পিছনে পালিয়ে গেছে বন জঙ্গলে, কখনো পুষতেন গরু ছাগল, তাই আল্লাহ কথা বলছে তাদের বশীভূত করে দিয়েছি, তাদের অনুগত করে দিয়েছি, কেমন অনুগত আল্লাহ পাক করে দিয়েছে, এত বড় উট আর তার গলায় একটা রশি দিলে বা নাকে নাকে নেথে দিয়ে কি বলেন ওটাকে, তারপরে একটা রশি দিয়ে একটা ছোট বাচ্চা টানলেও টানতে পারে, 12 বছরের বাচ্চা একটা গরু টেনে নিয়ে যাচ্ছে, জানছে না, জাল্লাল্লাহুম, তাদের অনুগত করে দিয়েছি। ফামিনহা রাকুবহুম, এসব পশুর মধ্যে থেকে কিছুর উপর তারা আরোহণ করে সওয়ার হয়। ওয়ামিন হায়াকুলুন, আর তার মধ্য থেকে কিছু তারা খেয়ে থাকে, উটের উপর সওয়ার হয় আর খায়। কোনটাতে দুটোই ফায়দা আছে আর কোনটাতে একটা ফায়দা আছে। গরু, গরুর পিঠে তো সওয়ার হয় না কিন্তু গরু খায়, গাভীর দুধ পান করে, বকরি ছাগল খায়, সওয়ার হওয়া যায় না কিন্তু খায় আল্লাহ। এই জন্য দুই রকম ফায়দার কথা বলেছেন। এছাড়াও আল্লাহ বলছেন ওয়ালাহুম ফিহা মানাফি ও মাশারিব, এতে অনেক উপকারিতা রয়েছে, ও মাশারিব আর পানীয় রয়েছে, বহু পানীয় রয়েছে। ওয়ালাহুম ফিহা, তাদের জন্য এতে রয়েছে বহু উপকারিতা। দেখেন গরু ছাগল উঁট থেকে শুরু করে দুম্বা যতগুলি আছে এগুলিতে আরো ফায়দা। এর চর্বিগুলি, চর্বিগুলি এককালে তেলের কাজ আসত, আজকাল না হয় বসে বসে খাচ্ছে না, যেন ফ্যাট হয়ে যাচ্ছে, কোলেস্ট্রল, এই জন্য চর্বি খেতে চান না। একযুগে চর্বিটাই তেলের কাজ করত। আমরা ছোটকালে আমাদের এলাকায় ওই তেল পিঠা তৈরি করতো চর্বি দিয়ে, আছে মনে আছে? তার আগে আমাদের যুগে যেগুলো হয়ে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা নাই, সাহাবায়ে কেরাম তাবেইনদের জামা নাই, এই চর্বি দিয়ে প্রদীপ জ্বালানো হইত। যখন কেরাসিন তেল ছিল না, ডিজেল ছিল না, তখন চর্বি দিয়েই ঘর বাড়ি আলো করা হইত, জানি তো। মানাফে বহু রকমের ফায়দা, চর্বিতে ফায়দা দেখলেন, চামড়াতে ফায়দা রয়েছে, চামড়া দিয়ে কত কি তৈরি করছেন, আর পশমগুলি তো ফায়দা রয়েছে, লোমেও ফায়দা রয়েছে, ওন তৈরি হচ্ছে, মশারেব আর পান করছেন, দুধ পান করছেন, এখানে আসা আরো দেখছেন লাবান, হ্যাঁ, দই আর ঘোল, কত রকমের কি, এছাড়া ছানা কত যে কি তৈরি করছে মশারেব। আফালে আস করুন, তারা তারপরে কি শুক্রিয়া আদায় করবে না? শুক্রিয়া আদায় করো, আল্লাহ পাকে যেন শুক্রিয়া আদায় করো, আমাদের তৌফিক দান করো। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা, এরপরেও তারা আল্লাহকে বাদ দিয়ে বহু দেব দেবী আলিহা মাবুদ উপাস্য সাব্যস্ত করেছে। কেউ যদি দুর্গায় যায় তো কেউ দরগায় যায়, এসব আলেহা সাব্যস্ত করে ফেলেছে, লাল্লাহ অনুসরণ, যাতে করে তাদের সাহায্য হয়। যারা আল্লাহ ছাড়া অন্য আলেহা মাবুদ ধরেছে তাদের উদ্দেশ্য কি, যে এদের দ্বারা আমরা কি পাবো, সাহায্য পাবো, কিয়ামতের দিনে বড় পীর আমাদের ছেড়ে যাবেন না, গৌসুল আজম খাজা বাবা আমাদের ছেড়ে যাবেন না, আমাদের ফুলতুলি বাবা ছেড়ে যাবেন না। দুইজনের কথা, যেসব ভাইরা ব্রিটেনে থাকে তাদের সাথে আবার যোগাযোগ হয়, ওই ফুলতুলি যখন বেজেছিল যেত ওখানে, যাওয়ার পরে মসজিদে গেল আর চাঁদা কালেকশন, যেহেতু টাকা পয়সা তো বক্স ভর্তি করে নিয়ে আসতে হবে, তখন দাঁড়িয়ে গেল এক মুরিদ, খাস মুরিদ, আর বলছে বাবা সাহাব এসছেন, সাহাব, সিলেটি ভাষায় সাহেবকে সাহাব বলে, সাহাব এসছেন, সাহাব, তো সাহেব এসছেন, তো আল্লাহর হস্তে আপনারা দান করেন, বাবা আপনাদের সাথে ওয়াদা করছেন এই বাবা আপনাদের ছেড়ে একা জান্নাতে যাবেন না। লাল্লামিন করুন, এই আলেহা মাবুদগুলি ধরে তারা মনে করছে আমরা হেল্প পাবো, সাহায্য পাবো জান্নাতে যেতে, বুঝতে পেরেছেন? জি, এই হচ্ছে আকীদা পীরতন্ত্রের। আল্লাহ পাক বলছেন যে এই উদ্দেশ্য তোমরা আলেহা সাব্যস্ত করেছ, অথচ তাদেরই সাহায্যের প্রয়োজন, তারা কি সাহায্য করবে, তাদেরই হেল্প করতে হয়। শোনো, আল্লাহ বলছেন যে লা ইয়াসতাতিউন নাসরাহুম, এই সাহায্যের আশায় যে আমরা সাহায্য পাব এই দেব দেবীর কাছে আর পীর ওলি বুজুর্গের কাছে, গস কুতুবের কাছে, না আসতে পিওর নাসরাম, মানুষের সাহায্য এরা করতে পারবে না। ওয়াহুম লাহুম জুন্দুম মুহদারুন, বরং এরাই তাদের উপস্থিত সেনাবাহিনীর মতো হয়ে থাকে। এই আয়াতের অংশটুকুর অর্থ ভালো করে বুঝে তফসিরটা ভালো বুঝেন। এই দেব দেবী অথবা কবর মাজার যেগুলিতে শির্ক হচ্ছে, এরা মানুষের কোনো সাহায্য করতে পারে না, বরং আমরাই তাদের সাহায্য করে থাকি সেনাবাহিনীর মতো। আমাদের মতো এক শ্রেণীর মানুষরা যারা পত্তলি, যারা কবর পূজারী, তারাই এদের সাহায্য করে থাকি, এগুলিকে টিকিয়ে রেখেছি। এ কথা আল্লাহ বুঝাতে চেয়েছেন, কেমন, যদি কোনো মূর্তি কোথাও ভাঙা হয় তাহলে মূর্তির ক্ষমতা নাই, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যেমন আসতে পারেনি বাকি মূর্তিগুলো নিজেকে বা অন্য আশপাশের মূর্তিগুলিকে রক্ষা করার জন্য, তেমনি আজকে কোন মূর্তি সাহায্য নিজেরই করতে পারবে না, পারবে কে তাহলে সাহায্য করবে? এই বাবরি মসজিদ যারা ভেঙেছে তারা, বুঝতে পারছেন না, বাবরি মসজিদ যারা ভেঙেছে শহীদ করেছে এরা, এই কাফের মুশরিকগুলো, এরা রাম মন্দিরের নামে উঠে পড়ে লাগলো। তাহলে কে সাহায্য করছে, দেব দেবী সাহায্য করে না, দেব দেবীর পূজারীরা সাহায্য করছে, দেব দেবীর পূজারীরা সাহায্য করছে। আজকে যদি কোন কবরকে মাজার যেগুলিতে শির্ক হচ্ছে বলা হয় না, সাধারণ কবরে পরিণত করব, যদি এই আন্দোলন কেউ শুরু করে, যেটা তৌহিদি আন্দোলন, তাহলে যত কবর পূজারী দল ভারত উপমহাদেশে সমস্ত দলগুলি উঠে পড়ে লাগবে, পত্র পত্রিকা শুধু না, বরং তারা এটাকে মনে করবে জেহাদের জন্য, চলো রক্ষা করতে হবে, আমাদের আটমুসি রক্ষা করতে হবে, মাইজ ভান্ডারি রক্ষা করতে হবে, আমাদের খাজাওয়াকে রক্ষা করতে হবে। আসলে রহম লাহম জুলদম মহজারুন আল্লাহ বলছে, বরং এই লোকেরা যারা সাহায্যের আশা যে দুনিয়াতে আখেরাতে এই দেশ দেবী আর পীর ওলিরা সাহায্য করবে, এরাই তাদের সেনাবাহিনী হয়ে হাজির তাদের রক্ষার জন্য। মাজার যদি ভেঙে সাধারণ কবরে পরিণত করা হয় তো নিজেকে রক্ষা করতে পারবে না এই মাজার আলবান, মানে নিজের কবরকে রক্ষা করতে পারবে না যে আমার কবরটা পাকাই থাক। ওরা হয়তো চাইলেনি অনেক সময়, আর চাইলেও ভুল চেয়েছে যদি কেউ চেয়ে থাকে, কিন্তু তাদের ভক্তরা জন্দুম মহজারুন আল্লাহ বলেছে তাদেরকে যে এরা সেনাবাহিনীর মতো উপস্থিত হয়ে রয়েছে, কে ভাঙবি আয় দেখছি। শেখুল ইসলাম আহমদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই যখন এই আল খারাজি এলাকায়, এই রিয়াজের পাশে আল খারাজি খারা আছে, জায়েদ ইবনে খাত্তাব উমার ইবনে খাত্তাব দ্বিতীয় খলিফার ভাই এখানে শহীদ হয়েছেন, ওখানে কবর পূজা হইত, তুর্কি আমল কবর পূজা হইত, যখন ভাঙার জন্য আসে এলাকার বধুরা বকরি চারাগুলো বিদুই যাযাবর গুলি এক অস্ত্র শস্ত্র নিয়ে তারা এই কবর মাজার রক্ষার জন্য ছুটে আসলো। আর এই দিক থেকে তাদের মুজাহিদিন বাহিনী সাইফুল ইসলাম আহমদ আবদুল্লাহ হাজারের সাথে এবং যে আপনার আলে সৌদের যে নেতৃত্ব ছিল, এদের মুজাহিদিনরা যখন আসলে ছুটে দেখলো যে আর পারবো না, তখন কে কোথায় গিয়ে লুকিয়ে গেল, আল্লাহর রহমতে এখান থেকে এই কবর পূজার শিরকে উৎখাত করা হয়েছিল। তাহলে অহমদুল্লাহ সেনাবাহিনী এসেছিল, এই কবর পূজারীদের সেনাবাহিনীরা এই কবরকে রক্ষা করার জন্য এসেছিল, কবরওয়ালা নিজেকে রক্ষা করেনি। অহমদুল্লাহ ফালা ইয়াহজুন কা কওলুহুম, আল্লাহ পাক বলছেন যে তাদের কথা, হে নবী তুমি দুঃখিত হইও না, কাফের মুশরিকদের কথায় দুঃখিত হইও না, ইন্না নাআলামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, তারা যা গোপন করে তারা যা প্রকাশ করে তা আমি সব জানি, তখন তাদের হিসাব আমি নেব। আওয়ালাম ইয়ারাল ইনসান, মানুষ কি দেখে না, আন্না খালাকনাহু মিন নুতফা, তাদেরকে আমি সৃষ্টি করেছি বীর্য থেকে শুক্রবিন্দু থেকে, ফায়দা হওয়া হাসিম ওবি, চিন্তা করো যে আজকে থেকে ৩০ বছর যদি বয়স হয়, ৩০ বছর আগে তুমি শুক্র বিন্দু ছিলে, আর শুক্রবিন্দুর এসে জরায়ুতে পৌঁছিল, আর তারপরে সেখান থেকে তোমার রূপ চেহারা আল্লাহ পাক দিলেন, কত দুর্বল তুমি ছিলে, আর দুনিয়াতে আসার পরে আজকে ৩০ বছর পরে তুমি গোন্ডা, ৩০ বছরের পরে তুমি নাস্তিক, ৩০ বছর পরে তুমি আল্লাহদ্রোহী, ৩০ বছরের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমার বেয়াদবি। ফায়দা ওয়া খাসিম মুবিন, আল্লাহ বলছেন তারপরে এই ব্যক্তি স্পষ্ট ঝগড়ালু হয়ে গেল, ঝগড়াতে হয়ে গেল, খাসিম মানে ঝগড়াতে ব্যক্তি, যে ঝগড়া করে তর্ক বিতর্কে জড়ায়, খাসিম মুবিন, যেই লোকটির ৩০ বছর আগে, ১০ বছর আগে, ২০ বছর আগে এই অবস্থা ছিল, সে আজকে ঝগড়াতে মানুষ, আজকে নাস্তিকতার পক্ষে, সে কুফরির পক্ষে, শিরক বিদাতের পক্ষে, আল্লাহ দহিতা কবর মাজার পূজার পক্ষে সে বক্তা, কবর পূজার বক্তা। আবু সুফিয়ান কাদরী আর একটা কি নাম আছে, একটা ফারুকি, এগুলো কবর পূজার বক্তা, ৩০-৪০ বছর আগে শুক্রবিন্দু, আর আজকে আল্লাহ যে সৃষ্টি করলেন, আল্লাহর ইবাদত না করে বলছে যে উলিয়া উলিয়ার কাছে পাওয়া যায়। ফায়দা ওয়া খাসিম মুবিন, ওদারাবালা নামাসালান, এরা আমার জন্য দৃষ্টান্ত বয়ান করে যে আমি আল্লাহ মানুষের মতোই, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, এসব কথা বলে থাকে কাফের মুশরিকরা। ওয়া নাসিয়া খালকা, তার নিজের সৃষ্টিকে ভুলে গেছে যে কি ছিল সে, আর বলে থাকে মাইয়াহিল এজাম ওয়াহিয়া রমিম, এই হাড়হাড্ডিকে কে আবার প্রাণদান করবে তা পচে যাওয়ার পরে, সরে যাওয়ার পরে, রমিম মানে গলে পচে যাওয়ার পরে। কুল হে নবী, বলে দাও ইয়াহি আল্লাযী আনশা আউয়াল মাররা, সেই সত্তাই প্রাণদান করবেন, সৃষ্টি করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন, হে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন যা সহজ, প্রথমবার মুশকিল হয়, দ্বিতীয়বার মুশকিল হয় না, একটা মোবাইল দেখে মোবাইল তৈরি করা সহজ, কিন্তু প্রথমবার মোবাইল তৈরি করাটা মুশকিল ছিল, তাই না। অভাবে করলে খালকেন আলীম, সে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সৃষ্টি সম্পর্কে সর্বজ্ঞ, সবকিছু জানেন, কোথায় কে মরেছে, কোথায় কার হাড়হাড়ি পচেছে সব জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন। করলে খালকেন আলীম আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারি আখদারে নারান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবুজ গাছ থেকে আগুন সৃষ্টি করেছেন, আল্লাহ তো সেই সত্তা যিনি সবুজ গাছে আগুন সৃষ্টি করতে পারেন, যদি সবুজ গাছে আগুন সৃষ্টি করতে পারেন তা আল্লাহ পাক মৃতকে জীবিত করতে পারেন না, তাহলে মৃতকে প্রাণদান করার আল্লাহ পাক এসব দলিল যুক্তি পেশ করেছেন কোরআনে কারিমের এই সূরায়। এই সবুজ গাছ থেকে আগুন বেরোয় এর দুটি তাফসির করা হয়েছে, একটি তাফসির হচ্ছে আসলই সবুজ গাছ, আরব দেশে দুটো গাছ পাওয়া যেত, যে গাছগুলির নাম তাফসিরে কিতাবে উল্লেখ করা হয়েছে, ওই গাছগুলি সবুজ ডালকে সবুজ ডালের সাথে ঘষা দিলে আগুন ধরিত, কাঁচা হয়ে আছে কাঁচা ডাল আগুন ধরিত। যখন কাজগুলো ম্যাচেসের ব্যবস্থা ছিল না, যে যুগে এই লাইটের ব্যবস্থা ছিল না, আপনার ম্যাচেসের ব্যবস্থা ছিল না, যে দেশালাই বলা হয় এগুলোর ব্যবস্থা ছিল না, তখনকার যুগে বারুদের ব্যবস্থা ছিল না, তখন ওইভাবে আগুন তারা প্রাচীন যুগে ওই তাজা গাছ থেকে মাঠে ঘাটে যাচ্ছে, এখানে আগুনের ব্যবস্থা নেই, ওই দুটো গাছের ডাল খোঁজ করলো আর তারপরে ঘষা দিল, আগুন জ্বলে উঠল, রান্না করে নিল, গোস্ত ভুনে নিল, খেয়ে নিল, এই করত। এই একটা তাফসীর, আল্লাহ সবুজ গাছ বলছেন, তাহলে সবুজ গাছ দিয়ে এটা হয়, তাহলে বিশেষ দুটো গাছের কথা এখানে বলা উদ্দেশ্য করা হয়েছে। আর একটা হচ্ছে গাছটা সবুজই ছিল তারপরে শুকিয়ে গেছে। প্রাচীন যুগ সম্পর্কে আমরা যখন ভূগোল বিজ্ঞান পড়ি তখন পড়েছি যে প্রাচীন যুগে ডালে ডালে ঘষা লেগে বন জঙ্গলে আগুন লাগতো, পড়েছেন না পড়েননি? শুকনো ডাল শুকনো ডালের সাথে ঘষা লেগে আগুন লেগে যেত আর জ্বলতে থাকতো, মাসকে মাস বনের মধ্যে আগুন জ্বলছে, অথচ কেউ আগুন লাগায়নি। গাছগুলি সবুজই ছিল, ডাল একটু শুকিয়ে যায় ডালের ঘষা, একটা ডালের ঘষা আর একটা ডালের সাথে লাগতে, এক গাছ আর এক গাছের সাথে ঘষা লাগতেই আগুন জ্বলে উঠেছে। একে আল্লাহ উদ্দেশ্য করেছেন, ফায়দা আনতুম মিন হতু কেদুন, তারপরে সেখান থেকে তোমরা আগুন জ্বালিয়ে থাকো। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদির, আল্লাহ পাক যিনি আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন তিনি কি সক্ষম নন? আলা ইন ইয়াখলুকা মিসলাহুম, যে এদের মতো আর মানুষ তৈরি করবেন? যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতে পেরেছেন, এই বিশাল আসমান বিশাল জমিন, সেই আল্লাহ 3.5 হাতের মানুষ আবার পুনরায় সৃষ্টি করতে পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে এখানে আর একটা দলিল পেশ করা, যুক্তি পেশ করা হয়েছে যে আল্লাহ যখন বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন তাহলে এই ক্ষুদ্র সৃষ্টি আল্লাহর পুনরায় সৃষ্টি করা সহজ। খালকু সামাওয়াত ওয়াল আরদ আকবার মিন খালকিন নাস, একটি আয়াতে আর রয়েছে, আসমান জমিন সৃষ্টি করা যদি মুশকিলই হতো তো সেটা মুশকিল হইত, আকবার মিন খালকিন নাস মানুষ সৃষ্টির তুলনায় বেশি বড় ব্যাপার, তো আল্লাহ তো আসমান জমিন সৃষ্টি করেছে, তাহলে আল্লাহ মানুষকে সৃষ্টি করাটা একদম কোন ব্যাপার হইল? বলা হ্যাঁ অবশ্যই তিনি সৃষ্টিকারী, ওয়াহুয়াল খাল্লাকুল আলীম, এবং তিনি মহাসৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা বা মহাসৃষ্টিকর্তা, আল আলীম, এবং তিনি সবকিছু জানেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমাদের অনেক সময় মেহনতের কাজ, জটিল কাজে কঠোর পরিশ্রম করতে হয়, তাই না? মেহনত করতে হয়, যতটা গায়ে শক্তি আছে শক্তি লাগাইতে হয়, আল্লাহকে সব করতে হয় না। মানুষকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহকে অনেক ব্রেন বুদ্ধি লাগাইতে হয়েছে, আল্লাহকে অনেক চেষ্টা করতে হয়েছে, না এসব কিছু নাই। আল্লাহকে কি করতে হয়? আল্লাহ বলছে ইন্নামা আমরুহু, আল্লাহ পাকের কাজ হচ্ছে একমাত্র এই, ইযা আরাদা শাইআন, যখন কোন কিছু করতে চান, আইন ইয়াকুল আল্লাহু, তখন ওই বিষয়টিকে উদ্দেশ্য করে বলেন কুন, তুমি হয়ে যাও, ফায়াকুন, তখন তা হয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে জ্বালিয়ে দেওয়ার শক্তি দিয়েছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হচ্ছে তখন আল্লাহ আগুনকে বলছেন যে তোমার এখন ওই ক্ষমতা আমি রাখবো না। আল্লাহ পাককে কোন বড় শক্তি সেখানে প্রয়োগ করতে হয়নি, কি বলেছেন? ইয়ানারো, হে আগুন, কুনি, কুনের মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ হচ্ছে কুনি, হয়ে যাও, কি বারবার ঠান্ডা হয়ে যাও, ও সাল্লাহ মানে এমন ঠান্ডা হবে না যে বরফ করে দিয়ে আবার ফ্রিজ হয়ে যাও, তবর দা ডিপ ফ্রিজ হয়ে যাও না, গর্ত ডিপ ফ্রিজ হয়ে যেতে পারে, বারদান বলেছে তো, যেমন বারবাদা বলছে না কুলার গুলিকে, হাতে এমন হয়ে যাবে না যে কুলার হয়ে যাও দিয়ে আবার আমার নবীকে কষ্ট দেবে। ওয়াসালাম আলা ইব্রাহিম, ইব্রাহিমকে সহি সালামত নিরাপদ রাখবে, কিন্তু যেমন যেই তাপমাত্রা ইব্রাহিম থাকলে শান্তিতে থাকে আরামে থাকে সেই রকম তুমি রাখো, উনি আল্লাহ বলেছেন। তো আল্লাহ পাক বলছেন যে আল্লাহ যখন কোন বলেন এখন তখনই হয়ে পড়ে। সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, পাক সেই সত্তা বা সেই সত্তার পবিত্রতা ঘোষণা করি আমরা, আল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, যার হাতে সমস্ত কিছুর মালিকানা রয়েছে, বাদশাহী। মালাকুত আর মুলক একই অর্থে, মুলকুন আর মালাকুত দুটোই, দুটোরই অর্থ হচ্ছে এক। একদল ভাষাবিদরা বলেছেন, আর একদল ভাষাবিদরা বলেছেন যে মুল্ক মানে রাজত্ব, আর মালাকুত ওর মধ্যে মোবালাগা আছে, মানে অর্থের ব্যাপকতা আছে। মালাকুত করলে সে প্রত্যেক বস্তুর সার্বভৌমত্ব আর সমস্ত মালিকানা আল্লাহ পাকের হাতে, সে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করেছি। ওয়াইলাই হেতুর জামন, তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করেন, কোরআন মোতাবেক চলার তৌফিক দান করেন, কোরআনি জীবন আমাদের গড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা ভুল ভ্রান্তি মাফ করে দেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।